السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما انت بنعمه ربك بمجنون وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونَ وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের প্রতি ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন সে আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদেরকে ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদেরকে কোরআনুল করিম বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন আমাদের সার্বিক জীবনে কোরআন করিমের বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন কোরআন করিম থেকে আমাদেরকে বিচার ফয়সালা করার তৌফিক দান করেন আজকে শুরু করব সূরাতুল কালামের তাফসীর সূরাতুল কালাম আল্লাহ ফাকরাবুল আলমিন এই সুরার প্রথম আয়াতে কলমের শপথ করেছেন এই শব্দ দিয়ে নামকরণ হয়েছে এই সুরার সাধারণত এইভাবে বেশিরভাগ সুরাগুলি নামকরণ হয়েছে অথবা ওই সুরায় কোন একটি ঘটনা ওই রকম বয়ান করা হয়েছে যে ঘটনাকে কেন্দ্র করে নামকরণ করা হয়েছে যেমন সুরাতুল বাকারা গাভীর ঘটনা বয়ান করা হয়েছে সুরাতুল ফাতিহা এই জন্য নামকরণ হয়েছে যে এটি হচ্ছে প্রথম সুরা কোরআন কারিমের প্রথম সুরা আর ফাতিহা বলে প্রথমকে আল্লাহ ফাক রব্বুল আলামিন এই সুরা শুরু করেছেন নুন শব্দ দিয়ে নুন ওয়াল কালামি ওয়ামা ইয়াসতুরুন এ নুন একটি অক্ষর যে অক্ষরের অর্থ সম্পর্কে বিভিন্ন মত রয়েছে প্রথম কথা এই দ্বিমত রয়েছে যে এগুলির অর্থ আছে কিনা তার আগে বলি এগুলির নাম কি এগুলিকে বলে আরবি ভাষায় আল হরুফ আল মোকাত্তা বা হরুফে মোকাত্তাত মানে বিচ্ছিন্ন হরুফ হরুফ মানে অক্ষর হারফের বহুবচন আর মোকাত্তাত মানে বিচ্ছিন্ন নুন আলিফ লাম মিম বিচ্ছিন্ন অক্ষর বিচ্ছিন্ন হরুফ এই বিচ্ছিন্ন অক্ষরগুলি কোরআনে কারিমের বিভিন্ন সুরার শুরুতে আছে মধ্যখানে নেই শেষেও নেই শুরুতে আছে এই সুরাগুলির সংখ্যা কে বলতে পারেন জানা আছে ২৯টি সুরাতে আছে কোরআনে কারিমের ২৯টি সুরাতে এ হরুফে মোকাত্তাত বিচ্ছিন্ন হরুফগুলি আছে এ সম্পর্কে পড়তে গিয়ে তফসির দেখলাম যে অনেক কথাই আছে সুতরাং দেখলাম যে এর উপরে যদি বিস্তারিত বক্তব্য করি তো এক ঘন্টা কমের পক্ষে লাগবে তা আজকে ওই এক ঘন্টার উপরে না বলে অন্য বিশেষ কোন একদিনে শুধু এই বিচ্ছিন্ন হরুফগুলির উপর হরুফ মোকাত্তাতের উপর আলোচনা করব আজকে শুধু যেহেতু আমাদের এই সুরা প্রথমে নুন হরুফ মোকাত্তা শব্দটি এসেছে সুতরাং কিছুটা আলোকপাত করে দিলে আমাদের বুঝতে সুবিধা হবে প্রথম কথা এগুলির অর্থ আছে কি না একদল বলেছেন না এগুলির কোনো অর্থ নেই এটা ডাহা ভুল আল্লাহ পাক রব্বুল আলম কোরআন কারিমে এমন কোন কিছু নাজিলই করেনি যার অর্থ নেই অর্থহীন হতেই পারে না তাহলে এই মতটি ভুল যে অর্থ নেই আরেক দল বলেছে অর্থ আছে যারা অর্থ আছে তারা দুই ভাগে বিভক্ত একদল খেয়াল খুশি অর্থ করেছে যারা ভুল করেছে খেয়াল খুশি অর্থ করেছে আর আরেক দল বলেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর এলম এর অর্থ আমাদের জানা নেই, অর্থ করব অর্থ আছে কিন্তু অর্থ আমাদের জানা নেই, সুতরাং আমরা খেয়াল খুশি অর্থ করব না। তাহলে যারা বলছে যে অর্থ আছে তারা দুই ভাগে বিভক্ত হল, একদল খেয়াল খুশি অর্থ করার চেষ্টা করেছে, রাজমান বিল গায়েব যেটিকে বলা হচ্ছে গায়েবের কথা জানার জন্য অযথা চেষ্টা করা, যেটা শরীয়তে পছন্দ করা হয়নি। আল্লাহ নিষেধ করেছেন ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহর কোরআন সম্পর্কে এমন কথা বলা যা জানো না, যে সম্পর্কে জ্ঞান দেওয়া হয়নি, ওয়াহিতে কোনো জ্ঞান আসেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাননি, এরকম কথা বলা হালাল হারামের ক্ষেত্রে হোক আর এই বিচ্ছিন্ন হরফগুলি অর্থের ক্ষেত্রে হোক, এগুলিকে গোনা বড় গোনা বলে গণ্য করানো হয়েছে কোরআন করিমে। তো তাহলে এগুলি খেয়াল খুশি অর্থ করা ঠিক নয়, যারা খেয়াল খুশি অর্থ করেছে দুই একটা তাদের নজির বলবো, শুধু খেয়াল খুশি যারা অর্থ করেছে। আর একদল বলেছেন যে না আমরা খেয়াল খুশি অর্থ করব না, এগুলির অর্থ আছে কিন্তু এগুলি সম্পর্কে আমরা বলবো ইস্তাসার আল্লাহ বে ইলমিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জ্ঞানকে নিজের জন্য খাস করেছেন, তিনি একমাত্র জানেন, আর কোন সৃষ্টিকে এই বিচ্ছিন্ন হরুফগুলির জ্ঞান দেননি। এই মতটি প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনীন উমর ফারুক থেকে বর্ণিত, উসমান রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় খলিফা থেকে বর্ণিত, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অনেক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত। মিম্মা ইস্তাসার আল্লাহু বিইলমিহি, এসব ওইসব জ্ঞানের অন্তর্ভুক্ত যেসব জ্ঞান আল্লাহ নিজের জন্য সীমাবদ্ধ রেখেছেন, কাউকে জানাননি, কিন্তু এর অর্থ আছে, আল্লাহ অর্থহীন কিছু নাজিল করেননি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা জিজ্ঞাসা করেননি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেননি। তাফসিরকারগণ আরেক ভাষায় অনেক তাফসিরকার বলছেন আল্লাহ আলামু বি মুরাদিহি লিযালিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর উদ্দেশ্য ভালো জানেন, আমরা জানি না, কারণ আল্লাহ পাক রব্বুল জানাননি। এটি হচ্ছে নিরাপদ বক্তব্য, অর্থ আছে কোরআন কারিমের এই অক্ষরগুলি কিন্তু আমাদের জানা নেই, কারণ জানানো হয়নি। নবী করিম ইসলামকে জানানো হলে তিনি পৌঁছে দিতেন, কারণ আল্লাহ পাক বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক, তোমাকে জানা গেলেছে পৌঁছাও, নবী সাল্লামকে এর ব্যাখ্যা নাজিল করা হয়নি, সুতরাং তিনি সাহাবায়ে কেরামদের জানাননি এবং তারা অযথা কথাবার্তা এই সম্পর্কে বলেননি না জেনে। যারা বিভিন্ন রকম কথাবার্তা বলেছে তার মধ্যে একদল বলেছে এগুলি হচ্ছে কোরআনের নাম বা এগুলি সুরার নাম, এগুলি কথা তাফসীর কিতাবাদিতে অনেকের বক্তব্য হিসেবে পেশ করা হয়েছে। আবার অনেকে এমন খেয়াল খুশি কথাবার্তা বলেছে যে এগুলি যেন শর্ট ফর্ম, শর্ট ফর্ম বুঝছেন আজকাল এমপি নান, এমপি এমপি মানে মিনিস্টার, মাশাআল্লাহ একটু ভুল করলেন আপনি, হ্যাঁ পার্লামেন্টের মেম্বার, মেম্বার অফ পার্লামেন্ট, তো এমবিবিএস, হ্যাঁ বিএ, বিএ পাশ করলে, ছেলেটি বিএ পাশ করেছে ব্যাচেলর অফ আর্টস, হ্যাঁ এমএ পাশ করেছে মাস্টার অফ আর্টস, হ্যাঁ এমএসসি মাস্টার অফ সায়েন্স, এম কম মাস্টার অফ কমার্স, ঠিক না, এগুলোকে শর্ট ফর্ম বলে। এই শর্ট ফর্ম ইসলামে ছিল না জানা, নবী করিম ইসলামের জামানায় যে জামানে কোরআন নাজিল হয়েছে না কোরাইশরা শর্ট ফর্ম বলত আর না সেই জামানে এসবের প্রচলন ছিল, সুতরাং আল্লাহ পাক কোরআনে কেরেমে এমন কিছু নাজিল করতে পারেন না যেটা সেই যুগের লোকেরা বলত না, বুঝতে পারলেন? তাহলে এগুলি শর্ট ফর্ম নয়, যেসব লোকেরা শর্ট ফর্ম মনে করে এগুলির খেয়াল খুশি এগুলির উপর মন্তব্য করেছে এগুলির ব্যাখ্যা সম্পর্কে, তাদের একটি উক্তি হাস্যকর উক্তি প্রদান করছে, এটা আমাদের দেশে জনসাধারণ খুব প্রসিদ্ধ আছে, বলছে আলিফ থেকে আল্লাহ, লাম থেকে জিবরাইল, মানে জিবরাইলের লাম নেওয়া হয়েছে, আল্লাহর হামজা নেওয়া হয়েছে, আলিফ বালিফ নেওয়া হয়েছে, আর মিম মুহাম্মাদের মিম নেওয়া হয়েছে, মানে আল্লাহ নাজেল করেন জিবরাইলের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ভুল কথা এগুলি, এসব কথাবার্তা বলা জায়েজ নয়, কারণ এগুলি না আল্লাহ বলেছেন বা তার রাসূল বলেছেন না বলেননি, সাহাবায়ে কেরামও বলেননি, খুলাফায়ে রাশেদিনের বক্তব্য শোনালেন যে তারা বলছেন যে এই ইলম আল্লাহ পাক নিজের জন্য খাস রেখেছেন। অনেকগুলি শব্দ এসেছে, শব্দগুলি এসেছে এক এটা এই যে অক্ষরগুলি এসছে, একটা অক্ষর কখন এসছে? নুন শুধু, কাফ আল কোরআন আল মাজিদ দুইটা অক্ষর বিশিষ্ট এসছে, যেমন হামিম। তিন অক্ষর বিশিষ্ট এসছে আলিফ লাম মিম বা আলিফ লাম রা। চার অক্ষর বিশিষ্ট এসছে আলিফ লাম মিম রা, চার অক্ষর বিশিষ্ট এসছে। তারপর পাঁচ অক্ষর বিশিষ্ট এসছে কাফ হা ইয়া আইন সাদ, পাঁচ অক্ষর বিশিষ্ট এসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলির অর্থ জানাননি, কিন্তু এগুলির উদ্দেশ্য আছে কিনা বা উদ্দেশ্য জানা আছে কিনা, উদ্দেশ্য সম্পর্কে একটি মত আছে যে মতটি খুব সুন্দর। সেই মতটি অনেক আইম্মায়ে কেরাম গ্রহণ করেছেন, তাদের কথা সূরা বাকারা তাফসিরে তাফসীরে কাসির উল্লেখ করা হয়েছে। তাফসীরে কাসির কারো কাছে থাকলে সূরা বাকারা তাফসিরে পড়ে নেবেন, অথবা বিস্তারিত আলোচনা যখন করব তখন বলব। তার মধ্যে যেটি সবচেয়ে ভালো মত যে আল্লাহ পাক এগুলি দিয়ে উদ্দেশ্য কি করেছেন, ঠিক আছে এই অক্ষরগুলির অর্থ আল্লাহ পাক জানেন আমরা জানি না, কিন্তু উদ্দেশ্য কিছু আছে কিনা? হ্যাঁ, উদ্দেশ্য আছে। যখন কোরআনে কারীম নাযিল হয় ১৪০০ বছর আগে, তখনকার জামানা ছিল কাব্য রচনার জামানা। সেই জামানায় বড় বড় কবি ছিল, ইমরুল কাইসের মতো, তারাফার মতো, লাবিদের মতো, আশার মতো, জুহাইরের মতো, বড় বড় কবি, মোয়াল্লাকা, সাবা মোয়াল্লাকা, আমাদের আলিয়া মাদ্রাসাতে পড়া হয় ফাজেলে অথবা আর কোন ক্লাস হতে পারে, আর এতে হয় কম মাদ্রাসাগুলিতে পড়া হয় মোয়াল্লাকা। তো এগুলি ওই যুগের রচনা, কাব্য রচনা। তো কবিতা রচনা করাই সেই যুগের কবিরা খুব খ্যাতি লাভ করেছিল। তখন চ্যালেঞ্জ হইত যে কে কত সুন্দর ভাষা বলতে পারে, কে কত অলঙ্কারযুক্ত বক্তব্য রাখতে পারে, বক্তব্য গদ্যে এবং পদ্যে। সেই জমানে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করে চ্যালেঞ্জ করেছিলেন। কোরআনে কারীমে চ্যালেঞ্জের কথা আছে, আছে না, কুলিন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলিহি। যদি কোরআনে সন্দেহ করো যে কোরআন মানব রচিত, মুহাম্মদের রচিত, অথচ নবী সাল্লাম লিখতেও জানেন না, পড়তেও জানেন না, আলিফ বা তা কোনটা কি, তিনি এত সুন্দর কোরআন বলছেন, যদি বলি তারপরে বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছে, ফাতু বিসূরাতিন মিসলিহি, তোমাদের মধ্যে তো বড় বড় কবি আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বড় কোনো কবি না, কোন শিক্ষিত যে পড়াশোনা করেছেন কোন কারো কাছে তাও তো না, অক্ষরের জ্ঞান নেই, অমনি তিনি অক্ষরের জ্ঞান তার ছিল না। সন্দেহ করে যেটি আল্লাহর পক্ষ থেকে নয়, ইম্মা নাযযালনা আলা আবদিনা, আমার বান্দার উপর যা নাজিল করেছি আমি, আমি নাজিল করেছি আমার বাণী, তাতে যদি সন্দেহ করো ফাতু সূরাতে মিন মিসলে, এরকম একটি সূরা নিয়ে এসো, কোরআন নিয়ে এসো, আরেক জায়গায় চ্যালেঞ্জ করেছে বিআশরে সূরাতিন, দশটি সূরা নিয়ে এসো, একটি সূরা নিয়ে এসো, আয়াত নিয়ে এসো, পারবে না। কুল্লা ইনি তামাতিল ইনস ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। এইভাবে কয়েকটি আয়াত আল্লাহ পাক রব্বুল চ্যালেঞ্জ করেছেন। তাহলে কোরআনে কারীম দিয়ে সেই যুগের বড় বড় কবিদেরকে, বড় বড় পণ্ডিতদেরকে, ভাষাবিদদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে। চ্যালেঞ্জ করতে গিয়ে এই বিচ্ছিন্ন অক্ষরগুলি হুরুফে মুকাত্তাত নিয়ে এসে বলা হয়েছে যে দেখো তোমরা যে কাব্য রচনা করেছো সেগুলো আলিফ থেকে ইয়া পর্যন্ত, এগুলি অক্ষর দিয়ে, বর্ণ দিয়ে, তাই না, অন্য কোন অক্ষর আছে তোমাদের কাছে? যা অক্ষর আছে কোরআনে কারীম ওই অক্ষরগুলি আছে, এমনকি আছে যে কোরআনে কারীম আরো অতিরিক্ত কিছু বর্ণ আছে যেগুলি তোমাদের কাছে নেই, সেই জন্য কোরআনের মতো নিয়ে আসতে পারো না, এমনটা কি আছে? আলে বা তা আসা এগুলিও কোরআনে কারিমে আছে, আর ওইগুলি দিয়ে তোমরাও কথা বলছো, কাব্য রচনা করছো। তো তোমাদের যদি ক্ষমতা থাকে আর অবিশ্বাস করো কোরআনে কারিমে, তো কোরআনে কারিমের মতো সুরা আয়াত কিছু নিয়ে আসো, রচনা করো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। যেমন আমরা ছোট বাচ্চাদেরকে শিখাই আর বলি যে আমার বাচ্চা এখন আলে বা তাসা পড়তে পারছে, তার মানে কি শুধু আলে বা তাসা তিনটে অক্ষর পড়তে পারছে, না আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে পারে? ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল নুন ওয়াল কালামে কাফ আল কোরআন আল মাজিদ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই দু তিনটি অক্ষর কখনো কখনো একটি দুটি তিনটি চারটি পাঁচটি, আচ্ছা পাঁচটি কেন সীমিত রাখলেন? একটি মজার কথা শুনে রাখেন, কারণ আরবি ভাষার কোন শব্দ পাঁচের বেশি নেই, পাঁচ অক্ষর বিশিষ্টের বেশি নেই। হয় এক অক্ষরের, এক অক্ষরের শব্দ আছে কলেমা আছে, না হলে দু অক্ষরের কলেমা আছে, তিন অক্ষরের কলেমা আছে, চার অক্ষরের কলেমা আছে, শব্দ আছে, না হয় খুব বেশি হলে পাঁচ অক্ষরের কলেমা আছে, এর বেশি এর চাইতে বড় কলেমা আরবি ভাষায় হয় না। আল্লাহ পাক এইরকম বিচ্ছিন্ন হরফগুলি নিয়ে এসে জানিয়ে দিয়েছেন যে এইরকমই তো তোমাদের কলেমা হয়। এক অক্ষর বিশিষ্ট হয়, দুই অক্ষর বিশিষ্ট হয়, তিন অক্ষর বিশিষ্ট হয়, চার নয় পাঁচ অক্ষর বিশিষ্ট হয়। নিয়ে আসো এইসব হরফ অক্ষর দিয়ে তৈরি করে কোরআনের মতো কোন কালাম বাণী নিয়ে আসো, আর এই চ্যালেঞ্জ গ্রহণ করো, আর যদি না পারো তাহলে কোরআনের প্রতি ইমান নিয়ে আসো, বিশ্বাস করো যে আল্লাহ পাকের কিতাব তোমাদেরকে সঠিক রাস্তা দেখাবার জন্য, তোমাদের শান্তির জন্য, তোমাদের দুনিয়া আখেরার কল্যাণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি নাযিল করেছি। আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুরুতে সূরা বিভিন্ন সূরার শুরুতে এই বিচ্ছিন্ন হরফগুলি দিয়ে যেন চ্যালেঞ্জ করেছেন। আর এইরকম তারাও করত, অনেক তাফসীরকারগণ লিখেছেন যে যখন তারা কাব্য রচনা করত তখন কবিতা শুরু করার কাসিদা বলা হয়, বড় কবিতার যে একটা পুরো কবিতা আছে কাসিদা বলা হয় ভাষায়, কাসিদা শুরু করার আগে তারা দু তিনটি অক্ষর লিখে দিত আর বলতো চ্যালেঞ্জ করত, অন্য কবিকে চ্যালেঞ্জ করত যে আমি এগুলো অক্ষর দিয়ে আমার কাসিদা রচনা করেছি, আমার কবিতা রচনা করেছি, তুমিও করো। আল্লাহ ফাকরবুল আর ওইরকম আলিফ লাম মিম নুন কাফ কাফা ইয়া আইন সাদ দিয়ে বলেন যে তোমরাও করো। যদি কোরআন প্রতি বিশ্বাস না হয় তাহলে কোরআনের মতো বাণী নিয়ে আসার চেষ্টা করো। একটি বর্ণনা এসেছে যে তারা স্বীকার করেছিল যে এটি মানুষের কথা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার উপর ঝুলিয়েছিল ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কবিরা আসে আর দেখে কবিরা আসে, ওরা কবিতা ঝুলিত, কবিতা লটকাত, এটা তোর কবিতাও নয় রে, মানুষের কথার মতো লাগে না, কিন্তু আশ্চর্য এরকম বাণী তো কোনোদিন আমরা শুনিনি। নিচে লিখল লাইসা হাযা মিন কালামিল বাশার ইন্না আতাইনা কাল কাউসার, আর ওর নিচে ওই কবি যারা বড় বড় কবি ছিল সে যেমন লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানুষের কথা নাই, এটা আমাদের এই কাব্য রচনার মতো কোন কবিতা নয়, আর গদ্য নয় যে কোন পণ্ডিত ভাষা পণ্ডিত ভালো গদ্য লিখেছে, না আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম। তারপরে অনেকে হিংসা করে ইমান নিয়ে আসেনি, অনেকে অহংকারে ইমান নিয়ে আসেনি, অনেকে মানহানি মনে করেছে, অনেকে নেতৃত্ব চলে যাবে, অনেকে ঘুরে পুরুষ করেছে বাপদাদার তরিকা ছেড়ে দেবে, যেমন আজকাল আমাদের সমাজে রয়েছে, বাপদাদা যেটা করে এসছে ওর চেয়ে ভালো কি হইতে পারে, তারা কি বোকা ছিল, তারা কি মূর্খ ছিল, যদি তাদের তরিকা ছেড়ে দেওয়া মানে বাপদাদাকে আর আমাদের দেশের হুজুরদেরকে মূর্খ মনে করা তাহলে বা ভুল পথে গুমরা মনে করা হচ্ছে। এগুলি হচ্ছে সত্য গ্রহণে অনেক ক্ষেত্রে বাধা, যেই বাধাগুলি ছিল মক্কার আরব কোরাইশদের মধ্যে বেশিরভাগ, অনেকে হক জানার পরেও এসব কারণে তারা ইমান নিয়ে আসার তৌফিক পায়নি। আজকেও মুসলিম সমাজে যারা শিরক বিদাতে লিপ্ত আছে তারাও যদি অন্তর খুলে কোরআন সুন্নাকে গ্রহণ করতে না চায়, বিভিন্ন বাধা থাকে, বাপদাদা করে এসছে এতদিন ধরে ছেড়ে দেবো, বাপদাদা না হয়তো পড়েছে না হয়তো পড়ে ছেড়ে দেবো, বাপদাদা মিলাদ করেছে মিলাদ ছেড়ে দেবো, বাপদাদা মাজারে গেছে ওরসে গেছে ছেড়ে দেবো, হ্যাঁ বাপদাদা এই করেছে করবো না, মরার সময় খানা দিয়েছে আমি খানা দেবো না, আমার বাবার হয়েছে দাদার হয়েছে আবার আমার ভাইয়ের দেবো না, এইসব যদি করে তো কোনোদিন আল্লাহ পাক হেদায়েত করবেন না। হেদায়েতে সবচেয়ে বড় বাধা বড়দের দোহাই দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে কসম করেছেন কলমের, ওয়াল কালাম, ওয়াও কে কি বলে এই কলকে, ওয়াই কসম, ওয়াও মানে এবং হয়, ওটা হচ্ছে ওয়াই আফ আরবি ভাষার গ্রামারে, অ মানে এবং, যা জাহিদুল আমরুন বা যা আবদুল্লাহ মোবারক, আবদুল্লাহ এসছে এবং মোবারক এসছে ওয়া মোবারক, আর ওয়ের পরে যখন দেখবেন যে তারপরে যে এসএম এসছে নাউন এসছে সেটাতে কাসরা হয়েছে জের হয়েছে সেটা হচ্ছে কসমের ওয়াও, ওয়াল্লাহি বোঝে না আরবরা, এখানে তো থাকছেন ওয়াল্লাহি, আল্লাহ বলে না আল্লাহ মি ওয়ারাহি মহিত, এখানে এবং এর অর্থ আছে কিন্তু এখানে ওয়াল্লাহি বিল্লাহ বিল্লাহি, তো এগুলি হচ্ছে কসমের ওয়াও কসমের, আল্লাহ পাক ওয়াল কালামি বলেছেন, তাহলে ওয়াওটা কসমের হারফে জার কলমে কাসরা দিয়েছে। আমি আল্লাহ শপথ করছি, যেন এখানে একটি ফেল বা ক্রিয়া উজ্জ আছে, ওয়া উকসেম বিল কাসামে, আল্লাহ বলছেন আমি শপথ করছি, ওয়া উকসেম বিল কালামে, আমি কসম করছি কিসের, কলমের, আমি শপথ করছি কলমের, কোন কলমের, এই নিয়ে তাফসীরকারদের নানা মত আছে কিন্তু আসল সঠিক হচ্ছে যে সমস্ত কলমের আল্লাহ কসম করেছেন, কারণ তারপর বলছেন ওয়ামায়াস্তরুন এবং তারা যা কিছু এই কলম দিয়ে লিখে, তাহলে আল্লাহ এখানে দুটি কসম করেছেন, দুটি শপথ, একটা হচ্ছে কলমের শপথ আল্লাহ পাক করেছেন আর একটা হচ্ছে কলম দিয়ে যা কিছু তারা লিখে, কারা Kena bolah ini, kara. Hah? হতে পারে ফেরেশতারা যা লিখেন, ফেরেশতারা আমলনামা লিখেন, সেটা হতে পারে। কেউ এটাতে শুধু খাস করে দিয়েছেন, আর কেউ বলছে যে অমায়াস্তরণ মানুষ যা লিখে, তাহলে সমস্ত মানুষ মমিন হোক কাফের হোক যা কিছু লিখে, যারা লেখাপড়া করে তারা যা লিখে, কোন একটার সাথে খাস না করে, যেমন কলমকে সমস্ত কলমে আম করে দেওয়া যে সমস্ত কলমের আল্লাহ শপথ করেছেন, যা কিছু কলম দিয়ে লিখা হয় ওই রকম নিয়ে যা কিছু লিখা হয় তার আল্লাহ কসম করেছেন, দুটি কসম, কলমের কসম। কেউ কেউ বলেছেন এই কলমের কসম মানে ওই তকদির লিখার জন্য যে কলম আল্লাহ সৃষ্টি করেছেন সেই কলমের আল্লাহ কসম করেছেন, তাহলে খাস করে দিয়েছেন একটি কলমের সাথে, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আউয়ালা মা খালাকাল্লাহুল কলম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন হাদিসে, যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল কি তৈরি করলেন, কলম তৈরি করলেন, প্রথম কি তৈরি করলেন, কলম তৈরি করলেন, কলম তৈরি করার পরে তাকে কি বললেন, ফাকাল আল্লাহ উকতুব, কলম কি বললেন, লিখো। আচ্ছা এই হাদিস আছে, প্রথম আল্লাহ কলম তৈরি করলেন, হাদিস সহিহ হাদিস, ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদ আহমদে রয়েছে এবং তিরমিজিতে রয়েছে, এবং তিনি বলেছেন হাজা হাদিসুন হাসানুন সহিহুন গরীবুন, প্রথম আল্লাহ পাক কলম তৈরি করেছেন। আমার দেশের বিদাতি সমাজ যাদের সংখ্যা বেশি তারা কি বলে, প্রথম নূর তৈরি করেছেন, হ্যাঁ কার নূর, নবীর নূর তৈরি করেছেন। এই হাদিস কোন সহি হাদিসের কিতাব হবে না, বরং এই হাদিস মজু জাল মিথ্যা, মানে নবীর হাদিস নয়, এটি জাল মিথ্যা কথা, কোন এক বিদাতি গড়ে অসংখ্য বিদাতি পয়দা করেছে, কোন এক বিদাতি হাদিসটি গড়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা কথা বলে দিয়ে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপর ইচ্ছা করে মিথ্যা রচনা করলো সেই ব্যক্তি জাহান্নামে তার স্থান তৈরি করে নিক, জাহান্নামে স্থান তৈরি করে অসংখ্য কোটি কোটি মানুষ, প্রথম কি তৈরি হয়েছে, নবীর নূর তৈরি হয়েছে, আর নবী কি দিয়ে পয়দা, নূর থেকে পয়দা, অসংখ্য মানুষকে গুণা করেছে। এই হাদিস যে মিথ্যা গড়েছে ওই মিথ্যুক, সুতরাং এই যারা গুমরা হচ্ছে বা হয়েছে তাদের এক ভাগ করেও পাপ পেতেই আছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাবিল যত দুনিয়াতে খুন হবে সমস্ত খুনের এক ভাগ করে পাপ, যত খুন হচ্ছে একটা লোক খুন করলেই খুনের ওর উপরে যাচ্ছে, সমান সব ভাগ যাচ্ছে, একটা মানে সামান্য ভাগ নয়, একটা লোকে খুন করে যত গুনা সমস্ত গুনা, কোটি কোটি মানুষ খুন হয়েছে আর হচ্ছে আর হবে, অন্যায় ভাবে সমস্ত খুনের বোঝাই কাবিলের উপর চাপতে আছে, হাবিলকে প্রথম কাতলা, প্রথম সে খুন খুনি সেই জন্য। ওই রকমই প্রথম যে বিদাতি নবীর নূরের হাদিস মিথ্যা করেছে সেই ব্যক্তির উপরে বিদাতিদের সমস্ত গুণা চাপতে আছে, চাপতে আছে, আর এই বিদাতিরাও ওই গুমরা পথভ্রষ্ট মিথ্যুকের জাল হাদিসও নির্ভর করে পথভ্রষ্ট হয়ে আছে। নবী করিম সহি হাদিস আউয়ালা মা খালাকাল্লাহুল কালাম, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কলম তৈরি করলেন, ফাকাল উক্ত বলে লিখো, তো বলছে কালা ইয়া রাব্বি, হে রব, কথা বলা আল্লাহ শক্তি দিলেন কলমকে, আমা আকতুব, আমি কি লিখব, কাল উকতুবুল কাদরা, এই হাদিস আছে উকতুবুল কাদরা, তকদির লিখো, অন্য হাদিস উকতুব মাকাদির আল খালায়েক ইলা ইয়াউমিল কিয়ামা, সৃষ্টি কুলের তকদির, শুধু মানুষের তকদির না, সমস্ত সৃষ্টির তকদির লিখো, ভাগ্য লিখো কিয়ামত পর্যন্ত, যত মানুষ আসবে যত সৃষ্টি আসবে সমস্ত, ওমা হুয়া কায়েনুন আল আবাদ, এবং চিরকাল পর্যন্ত যা কিছু হবে পৃথিবীতে, কখন কি হবে, কখন কে হবে, কখন কোন বস্তু কি হবে, কখন আজাব আসবে, কখন গর্ব হবে, কখন যুদ্ধ হবে, কখন বিশ্বযুদ্ধ হবে, কখন এ হবে, কখন কার পতন ঘটবে, কখন, সমস্ত তকদির লিখো। এই কলমের শপথ আল্লাহ পাক করেছেন একটি মত তাফসীরকারদের তফসিলে উল্লেখ করা হয়েছে, আর কেউ কেউ বলেছে না সমস্ত কলমকে সামিল, আর এটাই ঠিক, ওই তকদির লেখা কলমকে সামিল, আবার কেউ বলেছেন না ফেরেশতারা যে আমলনামা লিখে যে কলম দিয়ে ওই কলমের শুধু শপথ করেছেন, তাতেও খাস করার কোন প্রয়োজন নেই, তাহলে কলম তিন প্রকার, এক হচ্ছে তকদির লেখা কলম, এক হচ্ছে ফেরেশতাদের আমলনামা লেখার কলম, আর এক হচ্ছে দুনিয়ার সমস্ত কলম যে কলম দিয়ে প্রত্যেকে লিখে, দিনের কথা লিখুক আর দুনিয়ার কথা লিখুক, দুনিয়ার হিসাব লিখুক আর কোরআন হাদিসের কথাই লিখুক, মাদ্রাসায় সেই কলম ব্যবহার হোক, ইসলামিক শিক্ষায় অথবা অনইসলামিক শিক্ষায় ব্যবহার করা হোক, যত কলম দুনিয়াতে আছে সমস্ত কলমের আল্লাহ কসম করেছেন, আর এই কলম দিয়েই শিক্ষা হয়ে থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল প্রথম সুরা বা প্রথম যে আয়াতগুলি নাজিল করেছেন সেখানে পড়ার সাথে কলমের কথা আল্লাহ উল্লেখ করেছেন, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, যে আল্লাহ তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, কার দ্বারা? কলমের দ্বারা। কোন ব্যক্তি দুনিয়ায় পাবে না শিক্ষিত ব্যক্তি যে আমি কলম ব্যবহার করিনি আমি আলেম হয়ে গেছি, পণ্ডিত হয়ে গেছি, আমি কলম ব্যবহার করিনি আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছি, এটা দুনিয়াতে খুঁজে পাবেন না। আপনি আল্লাহ কোরআনে বলছেন আল্লাযী আল্লামা বিল কালাম, সেই কলমের আল্লাহ শপথ করেছেন যে কলম দুনিয়াতে ব্যবহার হচ্ছে এবং আমলনামাও লেখা হচ্ছে, আর তো দূরে আল্লাহ পাক লিখেছেন এই কলম দিয়ে সমস্ত কলমের শপথ করেছেন ওয়াল কালাম। তাহলে আর অমায়াস্তর, আর সমস্ত কলম যা কিছু লিখে, যা কিছু লিখেছে, তাহলে তকদিরে যা কিছু লেখা হয়েছে তার আল্লাহ কসম করেছেন, আমল নামায় নেকি আর গোনা যা লেখা হচ্ছে তার আল্লাহ কসম করেছেন, দুনিয়াতে যা কিছু লেখা হচ্ছে নলেজ জ্ঞান, ভালো জ্ঞান হোক মন্দ জ্ঞান হোক, ইসলামিক শিক্ষা হোক অন ইসলামিক শিক্ষা হোক, দুনিয়ার শিক্ষা হোক সায়েন্সের শিক্ষা হোক, সমস্ত কিছু অমায়াস্তরণ এবং যা কিছু তারা লিখে, মা না কেনা, যা কিছু তারা লিখে, স্তরণ মানে একটু গুণ, সমস্ত কিছুর আমি আল্লাহ শপথ করছি। শপথ করার পরে আল্লাহ কি বলছেন, কিসের উপর শপথ করলেন? আপনি যদি শপথ করেন আমি শপথ করছি বলে চুপ থাকেন কি না, যে কথাটি বলতে চাইছেন সেটাকে বলিষ্ঠ করার জন্য, অকাট্য করার জন্য শপথ করেন, তাই না? আমি আল্লাহর কসম করে বলছি তোমার সাথে খাবো না। তাহলে যে তোমার সাথে খাবো না কথাটিকে অকাট্য করার জন্য আমার কথা খুব শক্ত, এতে কোনো নম্রতা নেই, সেজন্য আপনি কসম করছেন, তাই না? তাহলে আল্লাহ পাক যে কলমের শপথ করলেন, আচ্ছা আমাদের জন্য কলমের কসম করা যায় যাচ্ছে? হ্যাঁ, কলম যা লিখে তার কসম করা যায় যাচ্ছে? আল্লাহ ছাড়া অন্যের কসম করা বান্দার জন্য জায়েজ নয়, কারণ বান্দা আল্লাহ পাকের বান্দা, সুতরাং বান্দাকে একমাত্র আল্লাহ পাকের মাবুদের কসম করতে হবে, আল্লাহ পাকের কসম করতে হবে। আল্লাহ পাকের যে সব 99টি নাম আছে, আল্লাহ বলেন, মানে রহমান বলেন, রহমানের কসম করছি বলেন, রবের কসম করছি, কাবার রবের কসম করছি বলেন, আল্লাহর কসম করতে হবে। আল্লাহ ছাড়া অন্যের কসম, কসম হচ্ছে কি ইবাদত, এখানে আরো শুনেন, কসম হচ্ছে এবাদত, আর আমরা এবাদতের জন্য আদিষ্ট, সুতরাং এবাদত কার? একমাত্র আল্লাহ, তাই কসম একমাত্র আল্লাহ, কসম হচ্ছে এবাদত, আর এবাদত একমাত্র আল্লাহর জন্য, সুতরাং কসম হচ্ছে একমাত্র আল্লাহ পাকের। আল্লাহ ছাড়া অন্যের কসম করলে কি হবে? শিরক হয়ে যাবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস আছে, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা, কোন হাদিসে শুধু আশরাকা আছে, কোন হাদিসে দুটি শব্দ আছে, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কসম করল, বাপের কসম, মায়ের কসম, দানার কসম, আমার ছেলের গায়ে হাত দিয়ে আমি কসম করছি, এসব জাহেল মূর্খ করে আমাদের সাহায্য করে, হ্যাঁ আমার চাকরির কসম, আমার চোখের কসম, চোখে হাত দিয়ে বলছি, ফাকাদ আশরাকা, সে শিরক করলো না হয় কুফরি করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো কথা নয়, ফতোয়া নয় এটি, সেটা আল্লাহ ছাড়া কারো কসম করা জায়েজ নয়, সত্য কসম খেতে হবে, মিথ্যা নয়, আর সত্য কসমে আল্লাহর কসম খেতে হবে, আল্লাহ ছাড়া অন্যের নাই। দেখো আমি যদি তোমার মোবাইল নিয়ে থাকি আমাকে দানা মিলবে না, বলে না আমাদের জাহিল সমাজ, হ্যাঁ আমার ছেলে বাঁচবেন না, হারাম এসব কসম খাওয়া, শিরক কুফরি, খবরদার এরকম কসম করবে না, আল্লাহ পাকের কসম করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ ছাড়া অন্যের কসম করেছেন, হ্যাঁ আল্লাহ তিনি মাবুদ, তিনি মাবুদ, সুতরাং তিনি তার সৃষ্টির মধ্যে থেকে বিভিন্ন বস্তু, বিভিন্ন বিষয়ের, বিভিন্ন ব্যক্তির গুরুত্ব দেখার জন্য, গুরুত্ব দেখানোর জন্য কি করেছেন? কসম করেছেন আল্লাহ পাকের জন্য। সেটি লা ইউসআলু আম্মা ইয়াফআল, আল্লাহ পাক যা করেন সেক্ষেত্রে কারো জিজ্ঞাসা করার অধিকার নেই, ওহম ইয়াসআলুন, কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, জবাবদেহি করতে হবে আল্লাহ পাকের দরবারে, সুতরাং আল্লাহ পাক যেভাবে কসম করতে বলেছে সেইভাবে তোমরা কসম করবে। অমায়াস্তরণ, কিসের উপর কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের যে আয়াতের বিষয়বস্তু আছে তার উপর কসম করলেন, সেটা হচ্ছে মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত রাসূল এবং তিনি কোন উন্মাদ পাগল নন, এই কথাটিকে অকাট্যভাবে কাফেরদের সামনে বয়ান করে দেওয়ার জন্য আল্লাহ কসম করেছেন। এই বাক্যের উপর আল্লাহ পাক কি করছেন, কসম করছেন, কি বলছেন, মা আনতা বিনিয়মাতি রাব্বিকা, আপনি আপনার রবের অনুগ্রহ পূর্বক, নিয়ামত মানে অনুগ্রহে, বেমজনুন পাগল নন, উন্মাদ নন। এ কথা কেন বলা হয়েছে, এর নিশ্চয় প্রেক্ষাপট আছে। মক্কার মুশরিকরা কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় প্রতিপন্ন করার জন্য কখনো পাগল বলতো, মজনুল বলতো, কখনো সাহের জাদুকর বলতো, কখনো কাহেন গণক বলতো, হেয় প্রতিপন্ন করার জন্য। এই নয় যে তাদের বিশ্বাস ছিল যে আসলে পাগল, পাগল হলে বোঝা যাবে না, কোন মানুষ পাগল হলে বুঝতে পারবেন না, বিবেক নেই, বিবেক দিয়ে বুঝতে পারছে লোকটা পাগল, পাগল হলে তার চলাফেরা কথাবার্তায় বোঝা যাবে যে পাগল, পাগলামি করছে। আসলে কি তারা এরকম বুঝতে পারত না, হেয় প্রতিপন্ন করার জন্য। যেমন একটা লোক যদি সমাজের কাছে অপছন্দনীয়, সমাজ তাকে গ্রহণ করতে চায় না, হয়তো সত্য কথাই বলছে, আপনি যান বিদাতি সমাজে, মুশরিক সমাজে, আর গিয়ে বলেন যে এসব মাজার শিরক, মানে শিরক, এবারও সেরকম শিরক, এই কবরে সেজদা শিরক, আল্লাহ তাআলার কাছে যাওয়া শিরক, দেখো দেখো কোন পাগল এসেছে, পাগল, হ্যাঁ তাহলে পাগলকে, আসলে কি আপনি পাগল, হেও প্রতিপন্ন করার জন্য, যাতে করে সমাজের লোক আপনাকে সবাই পাগল পাগল বলার হইচই করে আপনাকে ধাক্কা দিয়ে সমাজ থেকে বের করে, সমাজের লোক আপনার কথা না শুনে, এটি ছিল উদ্দেশ্য। আর নবী করিম সাল্লামের সিরাত অধ্যয়ন করলে মক্কী সুরা, এই সুরা সুরে কলম মক্কায় নাজিল হচ্ছে, মক্কায় বিভিন্ন স্তর পার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে এসেছেন। প্রথম জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন করিম নিয়ে আসলেন আর দাওয়াতের কাজ প্রথম শুরু করলেন, আল্লাহ পাক বলে কুরআন ফুসুল ওয়াহলিকুম নার, আয়াত নাযিল হলো, ওয়ানজুর আশিরাতাকাল আকরাবিন, নাযিল হলো তোমার আত্মীয়স্বজনকে বলো, সাফা পাড়ে চড়ে দাওয়াত দিলেন, তখন আরে মুহাম্মদিয়া কে, আমরা তো সবাই, আমরা তিন হিসাবে মূর্তি পূজা করছি, আমাদের নেতৃত্ব মুহাম্মদিয়া তিন গরিবের কথা কে শুনে, কোন পরোয়া নেই, হাসেনি, ঠাট্টা করে কিছুদিন, ঠাট্টা হাসি, কোন ভুরক্ষেপ করার নাই, তারপরে দেখলো যে তো কাজ হচ্ছে না রে, একটু বেড়ে গেছে, আবু বকর মুসলমান হয়ে গেছে, ভালো জ্ঞানী মানুষ, আব্দুর রহমান বাবু মুসলমান হয়ে গেছে, আরো কেউ মুসলমান হয়ে গেছে, বেলাল মুসলমান হয়ে গেল, আম্মার সোহাগি সোনাই এরা মুসলমান হয়ে গেল, দিনের দিন তো বাড়তি আছে, তখন ঠাট্টা বিদ্রুপ করা বেশি বেশি। দ্বিতীয় স্তর শুরু হলো, তখন প্রথম করে পড়াই করা হয়নি, কিছু হবে না, কি করবে আমার, দ্বিতীয় স্তরে ঠাট্টা মজাক করা, পাগল বলা, গণক বলা, জাদুকর, জাদু নিশ্চয় নাকি তুমি, এই কি করো, জাদু লাগিয়ে দিবি জগৎটাকে তুমি, এইভাবে ঠাট্টা বিদ্রুপ হয়ে প্রতিপন্ন করে একে সমাজ থেকে আউট করা হোক, এ দ্বিতীয় স্তরে গেল। তারপরে দেখলো যে ঠাট্টা মজাক করে দেখ লাভ নাই, একে পাগল বললে পাগলের পিছনে পিছনে সব মুসলমান হয়ে যাচ্ছে, পাগল বলে লাভ নাই, তখন ধমক দেওয়া শুরু হলো, তৃতীয় স্তরে ধমক, মোহাম্মদ সাবধান এসব ছেড়ে দাও, চলবে না, ধমক দেওয়া হল। তারপরে যারা ওই দুর্বল অসহায় মুসলমান তাদের নির্যাতন জুলুম অত্যাচার করা শুরু হইল, তাতে কাজ হয় না, এরকম মার খেয়েও ছাড়তে চায় না, আহাদ আহাদ আহাদ ছাড়ে না বিলাল, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ধমক দিলাম, মেরে দেবো, এ করবো, সেই করবো, বয়কট করবো, তারপরে পারা যায় না, তখন প্রলোভন, লোভ দিয়ে দেখি, ভয় দেখিয়ে তো পারলাম না, লোভ দিয়ে কি চান আপনি, সুন্দরী রমণী চান, দিচ্ছি, আপনি বাদশাহ হতে চান, বাদশাহ বান মাল্লাক না, বাদশাহ বানিয়ে দিচ্ছি, দিয়েছিল না, বিভিন্ন স্তর পার করে যখন দেখলো কোনোটাতেই হইল না, তখন শেষখানে তখন জাম থেকে মেরে দেওয়া, মেরে দিত বাড়ি ঘেরাও, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পুরো হতে যাচ্ছে, বাড়ি ঘেরাও করা হইল, এবং একা মারলে তো আবার গোটা বংশ আছে রে, মহাসাসের বংশ, কোরেশ বংশ, প্রভাবশালী বংশ, আবার আমাদেরকে যদি খুন করে দেয় না, প্রত্যেক বংশ থেকে এক একজন প্রতিনিধি দাও, তাহলে 10-12 বংশ আমরা যদি তার খুনে অংশ নিই, কার বিরুদ্ধে কোরেশ লড়াই করবে, আর কোরাইশের অর্ধেকে বেশি তো আমাদের সাথেই আছে, আবার আর মুসলমান কয়টা মুসলমান হয়েছে কোরাইশের, ওরা কি করে নেবে আমাদের, এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো মক্কী জীবনের সিরাতের সারমর্ম, কাফেররা যে আচরণ করেছে। তো নবী করিম সাল্লাল্লাহু প্রথম দিকেই প্রায় যখন ছিলেন, আর ঠাট্টা মজাক তার সাথে চলছিল, কখনো পাগল বলা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, মা আনতা বিনিয়মাতি রাব্বিকা, আপনি সান্ত্বনা নেন, আপনাকে সান্ত্বনা দিচ্ছি, আর তারা হচ্ছে মৃত্যু, হালাত তেল মুকাজ্জিবিন পরে আসছে, এরা মৃত্যুক মিথ্যাবাদী, ওদের কথায় পরেশান হওয়ার কিছু নেই, আপনি নিজের গতিতে চলতে থাকেন, আপনার মিশনকে আগে বাড়াতে থাকেন, আপনি আল্লাহর ফজলে করমে আল্লাহর অনুগ্রহে পাগল নন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আমি কসম করে বলছি, আল্লাহ বলছেন, দুটি কসম, একটি কসম না, কলমের কসম আর কলম যা কিছু লিখে এ সমস্তের কসম করে বলছি। ওয়াইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আর এই কাজ করে কিছুই পাবেন না এমনও ভাববেন না আপনি। দুনিয়া কদিনের দুনিয়া, আর কি দেবে দুনিয়াতে কেউ যদি দেয় আপনাকে, আর আপনাকে এমন মহাপুরস্কার দেব যা শেষ হওয়ার নয়, অশেষ। আল্লাহ বলছেন ওয়াইন্না লাকা লাআজরান, আর নিশ্চয় আপনার জন্য পুরস্কার রয়েছে এমন, গায়রা মামনুন, যা শেষ হওয়ার নয়, অফুরন্ত। গায় মানে না, আর মামনুন মানে যা ফুরিয়ে যায়, তাহলে ফুরাবার নয়, এজন্য অফুরন্ত তর্জমা করা হয়েছে, অশেষ করা হয়েছে, যা শেষ হওয়ার নয়। নবী করিম সাল্লামকে পুরস্কার, এমন পুরস্কার আল্লাহ দেবেন বলেছেন, ওয়াদা করেছেন, যা শেষ হওয়ার নয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বহু নিয়ামত দুনিয়াতে দিয়েছেন, আল্লাহ পাক দুনিয়াতে সমস্ত সৃষ্টি সেরা করেছেন, দুনিয়ার পুরস্কার এগুলি। আল্লাহ পাক সমস্ত নবীদের তাকে সরদার সৈয়দুল আম্বিয়া বানিয়েছেন, সমস্ত নবীর শেষ খাতামুন নবীন বানিয়েছেন। নবী করিম সাল্লামের নামে যত দুরুদ পাঠ করা হয় তার জন্য দোয়া করা হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক আর শান্তি বর্ষিত হোক, এই দোয়া যত বেশি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্য করা। আর দুনিয়াতে কারো জন্য হয়েছে না, হবে না, হয় কোন নেতার জন্য হয়েছে, কোন শুনেছেন কাল মার্কসের জন্য, লেনিনের জন্য, তাদের সাথে তুলনা করে আমার বিয়াদবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সামনে, তারপরেও মানুষকে এমনি বোঝানোর জন্য বলছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মহাপুরস্কার এগুলিতে আছে, আর মহাপুরস্কারের আরেকটি দিক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রত্যেক মুসলিম মুমিন হিদায়ত পেয়েছে। আমি কি বলেছেন, মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা লা ইয়ানকুসু যালিকা মিন আজরিহি শাইই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি ভালো রাস্তা কাউকে দেখিয়ে দেয়, অন্য হাদিস মান দা ইলা হুদান, হিদায়তের দিকে ডাকলো, আর ডাকার পরে হেদায়ত কবুল করলো, কবুল না করলে আল্লাহর কাছে নেকি পেয়েছেন তিনি, কবুল করলো, কবুল করার পরে যত আমল করলো ওই আমলের এক অংশ এক ভাগ সমান সমান, জুমার নামাজ আমরা পড়ে এলাম, আজ তোর জুমা, কতটি লোক এই এক মসজিদে জুমা, এই জুমার নামাজ যতগুলি লোকে পড়লাম সারা পৃথিবীতে সমস্ত এক ভাগ করে সমান সমান ভাগ, এক ভাগ মানে সমান সমান ভাগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল নামায় খাতায় গিয়েছে ওয়াইন্না লাকা লাআজরান, এমন পুরস্কার আছে আপনার জন্য নেকি আছে যা শেষ হওয়ার নাই, মানুষ দুনিয়া থেকে আবার শেষ হবে না, আর আপনার নেকি আপনার মতের সাথে দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে বন্ধ হবে না, হয়নি। দাওয়াতের কাজ, ইসলাম প্রচারের কাজে যারা অংশ নেবে তাদের অবস্থা এরকম, আল্লাহ পাক এইভাবে দেবেন, আমি মানুষকে ইসলামের দাওয়াত দেবেন, আপনার মাধ্যমে যারা হিদায়ত হবে তার এক ভাগ করে আপনি পেতেই থাকবেন। কেউ শির থেকে তোবা করলো, কেউ বিদ্যা থেকে তোবা করলো, কেউ বেনামাজি হওয়া থেকে তোবা করলো, কেউ মদ খাওয়া, ঘুষ খাওয়া, সুদ খাওয়া থেকে তোবা করলো, কেউ জেনা থেকে তোবা করলো, বিভিন্ন পাপে ছিল আপনার মাধ্যমে তোবা করলো, আপনাকে আল্লাহ পাক এক ভাগ করে দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। ওয়াইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, যদি একটা সাধারণ মানুষ এভাবে দশটা লোকে হেদায়ত করতে পারে, তার যদি আপনি হিসাব ক্যালকুলেশন করেন কেমন পর্যন্ত কত তার প্রজন্মে, যে লোকটি আপনার মাধ্যমে এক লোক হেদায়ত হয়েছে কত নসল জন্মিবে, আর ওগুলি যদি মমিন হয়ে জীবনযাপন করে তাহলে আপনার নেকি আসতেই আছে। তাহলে রসুল্লাহ সাল্লামের কত নেকি আসছে, কত কোটি কোটি মুসলিম ছিল, আছে আর আসবে কেমন পর্যন্ত, যারা হেদায়তের পর থাকবে, অশেষ পুরস্কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এদিক দিয়ে। আরেকটি দিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এমন অফুরন্ত পুরস্কার যা আখিরাতের পুরস্কার আছে, হাউজে কাউসার দেবেন, সাফাতে ওজমা বিরহত সাফাত দেবেন, কেউ হাসিল করতে পারবে না, মাকামে মাহমুদ আল্লাহ দেবেন, যেখানে কেউ যেতে পারবে না, মাকামে মাহমুদে গিয়ে সেজদায় পড়বেন আল্লাহ পাকের দরবারে, কেউ সাহস করেন না, কোন নবী সুপারিশ করতে চাইবে না, সুপারিশের হাদিস আছে। এছাড়া আল্লাহ পাক জান্নাতে সবচেয়ে উচ্চ স্থান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন বা দেবেন। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তারপরে আল্লাহ পাক বলছেন, আর নিশ্চয় আপনি মহান বা মহৎ চরিত্রের, আযীম মানে মহান, মহান চরিত্রে উন্নীত, নিশ্চয় আপনি, নিশ্চয় আপনি মহান চরিত্রে উন্নীত, লাআলা মানে আলা মানে উপরে, আপনি মহান চরিত্রের উপর মানে আপনি মহান চরিত্রে উন্নীত বা মহৎ চরিত্রে উন্নীত, লাআলা খুলুকিন আযীম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহান চরিত্রের যে তিনি অধিকারী এর সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই চরিত্র কোন চরিত্র যদি এদিক দিয়ে দেখা হয় যে আজকাল যেটাকে চরিত্র মনে করা হয় মানে মানুষের সাথে আচার আচরণের দিক দিয়ে উত্তম চরিত্র, তাহলে এই ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে উত্তম চরিত্র দেওয়া হয়েছে। এইরকম মহৎ চরিত্রের অধিকারী দুনিয়াতে কেউ আসেনি আসবে না। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর চরিত্র মানে শুধু এতেই সীমিত নয়, শরীয়তে কোরআন এবং হাদিসের আলোকে চরিত্র হচ্ছে আল্লাহর সাথে ভালো চরিত্র পেশ করা আর আল্লাহর বান্দাদের সাথে ভালো চরিত্র পেশ করা, এটি হচ্ছে চরিত্রবান। চরিত্রবান ওই ব্যক্তি নয় যেই ব্যক্তি সৃষ্টিকর্তা সমস্ত ইহসান অনুগ্রহ দয়া তার আর তার সামনে সেজদা করে না, আর মানুষের সাথে কেমন যেন মায় ভালো আছেন, খুব নরম ভাষায় কথা বলে আর সালাম আলাইকুম ইত্যাদি অথবা হাওয়ার ইউ এক্সকিউজ মি দুঃখিত সরি এসব কিছু ভাষা শিখে খুব ভদ্রতা দেখায় আর ভালো নম্র ব্যবহারের, এর নাম চরিত্র নয় শুধু। হ্যাঁ, এটার প্রয়োজন আছে, কিন্তু এর আগে যিনি সবচেয়ে বড় এহসান করেছেন আপনার উপর, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সুস্থ রেখেছেন, যিনি আপনাকে রেজিক দান করেছেন, যিনি আপনার জন্য আসমান জমিনকে আপনার অনুগত করেছেন, যিনি আপনার জন্য আসমান জমিনকে বসবাসযোগ্য করেছেন, যার নিয়ামতের শেষ নেই, তার সাথে আপনার সম্পর্ক কেমন? একজন লোকের সামান্য যদি তার বাবার সাথে সম্পর্ক ভালো না থাকে এবং লোকটা ভালো না, অথচ আপনার সাথে ব্যবহার তার ভালো, আদান প্রদান ভালো, সবকিছু ভালো, শুধু শুনেছেন যে ওর বাবার সাথে সম্পর্ক খারাপ, বললেন যে লোকটা ভালো, হ্যাঁ কখনো বলেন না, মায়ের সাথে ওর মনোমালিন্য না, কি ভালো হইতে পারে, ভালো হলে মায়ের সাথে গোলমাল থাকে, বলেন না, সব ওদিকে ঠিক আছে, যদি দেখা যায় মালিকের সাথে একটু সম্পর্ক খারাপ না, কিছু না কিছু দোষ আছে, এক তরফ থেকে হয়নি, বুঝি না আমরা শুধু মালিকের দোষ হবে, ওরও কিছু দোষ আছে। দেখেন চরিত্রে আপনি কিছু জিজ্ঞাসার চিহ্ন উঠেই দিলেন, আছে কোনো গোলমাল আছে সামান্য, আর যার আল্লাহ পাক যিনি সৃষ্টি করেন তার সাথে সম্পর্ক নেই, পাঁচক তো নামাজ নেই, রোজা নেই, পাঁচবার আল্লাহর সামনে হাজিরা দিয়ে তার হক আদায় করতে হবে, যে হ্যাঁ ঠিক আছে আল্লাহ পাকের এহসানের আপনি হক কিঞ্চিত হক আদায় করে আপনি কোন রকম মুক্ত হতে পারবেন পাঁচক নামাজ পড়লে, সেটাই করলেন না, আর ভালো চরিত্র মানুষকে দেখিয়ে মনে করে চরিত্রবান না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পূর্ণাঙ্গ চরিত্র উভয় দিক থেকে মজুদ ছিল, আল্লাহ পাকের হক আদায়ের ক্ষেত্রে যেভাবে আল্লাহ পাক হক আদায় করতে বলে সেইভাবে তিনি হক আদায় করে চরিত্রবান হয়েছেন, মহান চরিত্রের অধিকারী হয়েছেন, এবং মানুষের হক আদায়ের ক্ষেত্রে মানুষের সাথে যেইভাবে যেই চরিত্র পেশ হওয়া উচিত সেই রকম চরিত্র পেশ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লামের মানুষের সাথে চরিত্রের ক্ষেত্রে বহু হাদিস আছে, এখানে বেশ কিছু হাদিস ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, তার দুই একটি হাদিস শোনানো ভালো হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বলছেন, খাদামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর সেবা করেছি, খেদমত করেছি, সবসময় খেদমতে থাকতেন, মায়ের বিবাহ হয়ে গেল অন্য জায়গায়, আগের বাবা ইন্তেকালের পরে ছেলেকে দিয়ে চলে গেল, যে অপর যে স্বামীর বাড়ি গেছে ওর বাড়ি থাকবে, ওখানে গিয়ে হয়তো কষ্ট হবে, ভালো তরবিয়ত হবে কিনা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাক সবসময়, 10 বছর খেদমত করেছি, ফামা কাল আলী উফ তত্ত্ব, কখনো আমাকে উম শব্দটি বলেননি। আর আমাদের দুই চার মাস দেড় মাস কারো রুমে থেকে দেখেন কত যখন তখন মেজাজ গরম করা করে হয়ে গেছে, হ্যাঁ এক দু মাস রুমে থেকেছে, ওকে চিনে গেছেন যে ওর সাথে কয়েকবার মেজাজ গরম হয়েছে, কয়েকবার তর্ক বিতর্ক হয়েছে, কয়েকবার মন খারাপ করা করে হয়েছে, ও রান্না ঠিকও করবে না, কত কি কত আমাদের চরিত্র দুর্বলতা, 10 বছর খেদমত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ও শব্দটি বলেননি, এসব দিয়ে বলেন উফ মানে হই হই এসব কথা যে বলেন আমাদের ভাষায়, ওয়ালা কালালে সাইয়েন ফালতু, আর কোন কাজ আমি নিজে থেকে করে ফেলেছি সে সম্পর্কে বলেন, লেমা ফালতু কেন করলে তুমি, কে বলেছে তোমাকে, এই কথা বলেননি, ওয়ালালে সাইয়েন লামা ফালু, একটা কাজ করতে বলেছেন হয়তো বাপ চান যে কয় আমি করি, কাজটা আমি করিনি, আল্লাহ ফালতু কেন করনি, কি ব্যাপার, এরকম বলেননি কখনো। নবী করিম সম্পর্কে আনাস বলছেন রবি আল্লাহ আহসানুল্লাম সবচেয়ে ভালো মানুষ ছিলেন চরিত্রের দিক দিয়ে, আহসানুল্লাহ সমস্ত মানুষ তৈরি চরিত্রবান ছিলেন। ওয়ালা মাসিস্তু খাজ্জান ওয়ালা হারিরান ওয়ালা শাইয়ান কান আলিয়া মিন কাফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন রেশম, মোটা রেশম হোক আর চিকন রেশম হোক, বিভিন্ন রকমের রেশমের নাম বলেছেন, কোন কাপড় কোন নরম জিনিস এমন আমি ছেয়ে দেখিনি যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত চাইতে নরম হইত, এত নরম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। তাহলে সৃষ্টিগত দিক থেকে আল্লাহর নবী অত্যন্ত নরম এবং চরিত্র আখলাকের দিক দিয়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নম্র। ওয়ালা শামিন্ত মিসকান ওয়ালা ইত্রান কান আতিয়া মিন আরাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোন সুগন্ধি কোন মিসকি আম্বার, আম্বারের সুগন্ধি অথবা কোন আতর সুগন্ধি আমি সঙ্গিনি যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক চাইতেও বেশি সুগন্ধিময় হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাহলে সৃষ্টিগত উত্তম গুণ দিয়েছেন এবং আখলাকগত চরিত্রগত উত্তম গুণ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে যখন জিজ্ঞাসা করা হয় যে কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, কি বলেছিলেন জানা আছে? কানা খুলুকু আল কোরআন, তার চরিত্র একটু সামনে দিকে আসতে, জায়গা হচ্ছে না, একটু সামনে চলে আসেন, একটু দয়া করে সামনে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কি? আল কোরআন। তাহলে কোরআনই চরিত্র হইতে হবে, তাহলে চরিত্রবান হবে। এই যে নবী সাল্লামের চরিত্র ছিল কোরআন, এটাকে দুদিক থেকে নেওয়া যেতে পারে, যে দুই ব্যাখ্যা করলাম। নবী সাল্লামের চরিত্র কোরআনে কারিমে, কোরআনে কারিমে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত উত্তম চরিত্রের কথা আল্লাহ বলেছেন, ফালামা রাহমাতিন মিনাল্লাহ লিনতালহুম, আল্লাহর দয়ায় আপনি তাদের সাথে নম্র ব্যবহার করে থাকেন, লিনতালহুম নম্র ব্যবহারের কথা বলা হয়েছে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাজ্জু মিন হাওলিক, আপনি যদি কর্কশভাষী হতেন, নিষ্ঠুর হতেন, তাহলে আপনার পাশে কেউ বসতো না, পালিয়ে যেত লোক ছেড়ে, ওর কাছে বসলে একবারে নিষ্ঠুর মতো কথাবার্তা বলে আর কথাবার্তা কর্কশ, বসতো না। ফাফু আনহুম, মাফ করে দেন ওদেরকে, ভুল করলে ফাফু আনহুম, ওয়াস্তাগফির লাহুম, ওদের জন্য আল্লাহর কাছে গোনা মাফ চান যদি কেউ ভুল করে, ওয়াশাওয়িরহুম ফিল আমর, পরামর্শ করেন। আমরা অনেকে পরামর্শ করি না, স্ত্রীর সাথে পরামর্শ করতে চাই না, মা বাবার সাথে পরামর্শ, বিয়ের পরে দূরের কথা, মা বাবার সাথে পরামর্শ কিসের, কি করে চরিত্রবান হবেন যে মা বাবার সাথে পরামর্শ করবেন না, স্ত্রীকে মনে করবে বাবার পরামর্শ দেওয়ার কি যোগ্য। তাহলে আজকালকার আমাদের সমাজে আবার একটু ভিন্ন, তাই না? স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়, স্ত্রীর পরামর্শ দিয়ে না তোমার দাড়িটা চলবে না, এখন এখন দাড়ির বয়স হয়নি তোমার, এখন তুমি কচি হয়ে আছো, ও রাখবে না। মা বাবা বলছে বাবা দাড়ি রাখো না, মায়ের কথা না, বাবার কথা না, আল্লাহ বলছেন, মা বাবার সৃষ্টিকর্তা, স্ত্রীর সৃষ্টিকর্তা বলছেন, নবী বলছেন, তারা যাবে দেখুন, এরকম ইমান থাকলে চরিত্রবান হওয়া যাবে না। আল্লাহর সাথে সবচেয়ে ভালো চরিত্র পেশ করতে হবে, তারপরে রাসূলের সাথে ভালো চরিত্র পেশ করতে হবে, তারপরে মমিন মমিনাদের সাথে ভালো চরিত্র পেশ করতে হবে, তারপরে মানুষের সাথে ভালো চরিত্র পেশ করতে হবে, তাহলে চরিত্রবান হইতে পারবেন। এই হচ্ছে চরিত্রবান হওয়ার অর্থ। তো নবী সাল্লামের চরিত্র ছিল কোরআন, কোরআনে করিম আল্লাহ যেমন বলেছেন যে নরম হও তুমি, যেমন বলেছেন ওয়াল কাজিমিন আল গাইজা ওয়াল আফিন আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ওয়াল কাজিন, রাগ হইলে কি করতে হবে, রাগকে দমন করতে হবে, ওয়াল কাজিন আল গাইজ, এটা হচ্ছে প্রথম স্তর। ওলামারা বলেছেন যে মানুষের চরিত্রে এখানে তিনটে স্তর আছে, কারোর রাগ হয়ে গেছে, মেজাজটা গরম হয়ে গেছে, তিনটি স্তর আছে। প্রথম স্তর যে রাগটাকে হজম করতে হবে, তাহলে এর প্রতিক্রিয়া মারামারি হবে না, রাগ হয়েছে দমন করে দিলেন, এটা প্রথম স্তর। প্রাথমিক আপনার কোন রকম চরিত্রটা ভালো, তাহলে অত ভালো চরিত্র না এটা, এটা ভালো চরিত্র। তার উপরে ওয়াল আফিন আইন নাস, লোকটা রাগ হয়েছে কিন্তু মাফ করলেন না, থেকে গেলেন না, রাগ রেখে দিলেন বা ভিতরে দুঃখ রেখে দিলেন না, ওয়াল আফিন আইন নাস, মানুষকে মাফ করে দেন, এটা দ্বিতীয় স্তর, উপরে একটু উপরে লেভেল হলো। শুধু মাফ করলেন কিন্তু মনে মনে রাখলেন যে এই লোকটা আমার সাথে একদম দুর্ব্যবহার করেছে, সুতরাং মাফ করে দিয়েছি কিন্তু কোনদিন এর সহযোগিতা করবো না, কোন একদিন হেল্প চাইলে হেল্প করলেন না, এর আবার হেল্প করবে কেন, আমাকে দুঃখ দিয়েছিল, কষ্ট দিয়েছিল, যদিও মাফ করে দিয়েছি। আর জানা এরকম লোক অনেক, আল্লাহ না ওইটাও চলবে না, আল্লাহ ইয়াহিব্বুল মুহসিনিন, আল্লাহ এহসানকারীদেরকে ভালোবাসেন, সুতরাং তুমি এহসানকারী, তৃতীয় স্তরে উঠো। কত সুন্দর কথা কোরআন কেন্দ্রের, এই এগুলি হচ্ছে কোরআনী আখলাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলক চরিত্র ছিল কোরআনী চরিত্র। বাগদমন করা, প্রতিশোধ মানা, মাফ করে দেওয়া এবং মাফ করে দেওয়া লোকটি কষ্ট দিচ্ছে তারপর এহসান করা। অবাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এরকম চরিত্র পেশ করেছেন, ঘটনার দিয়ে গেলে অনেক ঘটনা বেড়ে যাবে। এ হচ্ছে এক। আর আল্লাহ ফাকরুল আলম যেমন এই মানুষের সাথে চরিত্রের দিক দিয়ে এই এগুলি আল্লাহ কোরআনে কারিম উল্লেখ করেছেন, তেমনই আল্লাহ বলেছেন কথা বলেছেন। সুতরাং আল্লাহ যে এক ও একক সবকিছুতে সেটা ঠিক থাকতে হবে। আল্লাহর সাথে শরীক করে দিই আমরা, আমার পীর ওলি দিতে পারে, মাজারে গেলে পাওয়া যায়, এসব শির কুহরি করি আমরা। আপনার আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন, তাহলে মানুষের সাথে সম্পর্ক রেখে কি হবে, কোন চরিত্রবান হবেন মুশরিক আপনি? দুই নম্বর কথা, সেই আল্লাহ কোরআনে কারিমে যেখানে মানুষের সাথে চরিত্রবান হতে বলে সেখানে বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করুন। কানা খুলুকুহু আল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আল কোরআন, নামাজ পড়ার চরিত্র ছিল, মানুষের উপকার করার চরিত্র ছিল, মানুষের উপর ইহসান করার চরিত্র ছিল, মার্জনা করার চরিত্র ছিল, হিতাকাঙ্ক্ষী হওয়ার চরিত্র ছিল। নবী করিম সাল্লামের চরিত্র সম্পর্কে বেশ কিছু হাদিস এখানে পেশ করা হয়েছে। একটি হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মুসনাদ আহমদের হাদিস, মা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি কোনদিন তার কোন চাকর নকরকে খাদেমকে কোনদিন নিজ হাতে মারেননি, ওয়ালা যারা ইমরাতান কোন স্ত্রীকে মারেননি। আর এক শ্রেণীর মানুষ আছে স্ত্রীকে মারাকে তো বাহাদুরি মনে করা হয়, আরে বাইরে কারো সঙ্গে মারামারি করতে পারি আর না পারি, কিন্তু স্ত্রীকে মারলে কি করবে? হ্যাঁ, ও তো উপায় নেই, দেখো থাকতে হবে, কেন্দ্রে কেন্দ্রে বাড়িতেই থাকতে হবে। এই জুলুম করে নবী সাল্লামের চরিত্রটা ছিল না। আল্লাহ পাক বিশেষ ক্ষেত্রে মারের অনুমতি দিলে ও মারার লোক ভালো নয় বলেছেন, এই জন্য নবী সাল্লাম ভালো লোক সেজন্য তিনি মারেননি। কোরআন করে মারার অনুমতি দিয়েছে, যদি দেখা যায় যে নাফরমানি করছে, বুঝিও হয় না, আল্লাহকে তাকাফুন নসুজাহু না ফাইজুহুন না, প্রথম উপদেশ দাও, তাতে হলো না, ওয়াজরুন নসুম রাগ করে না, ও কথা বলিও না, বিছানা আলাদা, তুমি তুমি নিচে সহ, তুমি তুমি তো খাটে সহ, আলাদা করে রাখেন, দূরে রাখেন, তাতেও যদি না হয় তাহলে কি বলছেন? হ্যাঁ, অজরে বহন না, মারতে বলেছেন কিন্তু হালকা, আমার হাদিস আছে গায়ের আমার বাড়লে ফাটিয়ে দিয়েন না, যেটুকু ফুলে না যায়, দাগ না হয়ে যায়, তারপর মুখমণ্ডল মাথা যেগুলো নাজুক জায়গায় যেগুলো জায়গায় বেশি আঘাত হবে হাড় হাত দিয়ে ওগুলোতে নয়, তারপরেও নবী করিম কোরআনে আল্লাহ তাকে অনুমতি দিচ্ছেন, নবী সাল্লাম মারেননি। কিছু মহিলার এসে একবার অভিযোগ করল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমাদের স্বামী স্বামীরা খুব মেরেছে আমাদের, আপনি মারার অনুমতি দিয়েছেন, কোরআন আয়াত নাজিল হয়েছে, আর যদি বদমাইশি করে স্ত্রী দুষ্টামি করে কিন্তু মার দিতে পারো, আর আমাদের খুব মেরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়ে বলে উলাইকা লাইসু বি, এরা ভালো মানুষ নয়, ভালো মানুষ আছে আমি, তারপর বলছেন যারা স্ত্রীকে মারে তারা ভালো মানুষ নয়, ভালো মানুষ নয়, ভালো মানুষ নয়। তাহলে চরিত্র গ্রহণ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকুম রাসূল ফাখুযু, নবী করিম যা দিয়েছেন তাই নাও। কোন স্ত্রীকে মারেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা যারা বা বিয়াদি শাইয়ান কাত্তু, কোন কিছু মারেননি, এবং গরু ছাগলকে মারেননি, উটকে মারেননি, ইল্লা ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, সেটা করেছেন আল্লাহর জন্য, সেটা করেছেন আল্লাহর দিনকে উঁচা করার জন্য করেছেন। ওয়ালা খুইয়ারা বাইনা শাইয়াইন কাত্তু ইল্লা কান আহাব্বা হুমা ইলাই আইসা রাহমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যদি অপশন দেন, ইংরেজি অপশন বলে মানে ইখতিয়ার দেন, চয়েস, ওটাও ইংরেজি হয়েছে, হ্যাঁ, স্বাধীনতা দেন যে এটাও করতে পারো এটাও করতে পারো, তার মধ্যে একটা দেখছেন এটা হালকা লোকের জন্য, এটা হালকা, তাহলে কোনটা নিয়েছেন? হালকাটা নিয়েছেন, না লোকের উপর বেশি কষ্ট দেব না সফরে, হ্যাঁ, রোজা রাখা না রাখা কোনটা নিয়েছেন? রোজা রাখছে না, যদি হয়তো সফর নর্মাল সফর এত কষ্ট হয় রোজা রাখতে, তারপর রাখছে না, হ্যাঁ। এইভাবে বিভিন্ন ক্ষেত্রে আরেকটি উদাহরণ দিই, নবী করিম সাল্লামকে বদরের বন্দীদের সম্পর্কে আল্লাহ পাক ইখতিয়ার দিলেন, স্বাধীনতা দিলেন, কি এখন ওহি নাজিল হয়নি, পরামর্শ আসলো আল্লাহ পক্ষ থেকে, ওহি নাজিল হয়নি তার মানে নিজের ইখতিয়ার আছে, পরামর্শ করলেন, পরামর্শ দুই রকম আসলো, একদল সাহাবী পরামর্শ দিলেন কিসের? মুক্তিপণ ছেড়ে দেওয়া হোক হালকা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সব আত্মীয় স্বজন, আমার জামাই আছে, কার বাপ আছে, কার ছেলে আছে, কার ভাই আছে, সব করে, তারপরে বাপ ভাই বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটা প্রথম যুদ্ধ, আমরা অভাবীও আছি, আমাদের কিছু ধন সম্পদের দরকার, এদের কাছে মুক্তিপণ নিলে লাভ হবে, এ না যে বাপ ভাইয়ের জন্য ছেড়ে দিতে হবে এমন কথা নয়, দিনের ক্ষেত্রে সকলে একই, সকলকে একই নজরে দেখতে হবে, এটাই ইসলাম, কিন্তু এটা সাথে ছিল, কিন্তু তার সাথে ছিল যে এদের যদি ছেড়ে দেওয়া হতে পারে এলে গুলি ইমান নিয়ে আসবে, একটা সুযোগও দেওয়া হবে। প্রথম জিহাদে এরা দেখা যাক হয়তো এরা ইসলাম গ্রহণ করবে, আর সত্যি ইসলাম গ্রহণ করেছিল, এদের অনেকে ইসলাম গ্রহণ করেছে, তার অধিকাংশ ইসলাম গ্রহণ করেছে। নবী করিম সাল্লামকে একটা স্বাধীনতা এদিকে আসলো যে মায়ের কাছে মুক্তিপণ নিয়ে কিছু পয়সা নিয়ে ছেড়ে দেওয়া বন্দীগুলো সত্তর জনকে বদলে কয়েদিদেরকে। উমর রাদি আল্লাহ তাআলা এবং তার সাথে কিছু সাহাবী বললেন, না না কত জুলুম করেছে, বেলাল আম্মার সাহেবগুলো তো করেছে করেছে, আবু বকর জুলুম করেছে, আপনারও জুলুম করেছে, আপনাকে শেষ করে দিতে এরা মক্কায় বলে আপনার বাড়ি ঘেরাও করেছিল, আল্লাহ পাক আপনাকে নিয়ে এসেছে মদিনায় হেফাজত করে, নাহলে আপনাকে রাখতো, এদের একটিও রাখবো না, কাউকে জবাই করবো। নবী কইছেন কি বললেন, না হালকাটা নি, হালকাটা মুক্তিপণ নিয়ে ছেড়ে দাও। আল্লাহ পাক বলছেন না, এটা পরে আল্লাহ পাক অবশ্য হালকা করে নবী সাল্লামকে সতর্ক করলেন না, এদের শাস্তি এটাই ছিল যেটা উমর রাদি আল্লাহ তাআলা বলেছেন। দেখো নবী করিম সাল্লাল্লাহু বহু ক্ষেত্রে এরকম তার সিরাতে জীবনীতে আছে যে তাকে যদি স্বাধীনতা দেওয়া হয় একটা হালকা একটা শক্ত একটা মুশকিল একটু, তো মুশকিলটা না গ্রহণ করে জনসাধারণের সাথে হালকা রাস্তায় বা আদর্শ অবলম্বন করেছেন যেটাই করা হোক। ওয়ালা ইনতাকামা লিনাফসিহি মিন শাইইন ইউতা ইলাইহি, আর নবী সাল্লাম নিজের স্বার্থে কোনোদিন প্রতিশোধ নেননি, জুলুম করেছে মেরেছে ধাক্কা দিয়েছে সেই জন্য প্রতিশোধ নেব, কখনো প্রতিশোধ নেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইল্লামতুম তাকা হুরমাতুল্লাহ, তবে আল্লাহর হারামকৃত বস্তুকে যদি নষ্ট করা হয়, হ্যাঁ আল্লাহর ক্ষেত্রে তিনি শক্ত। খবর এসেছে যে এক মহিলা চুরি করেছে, আর এই চুরি বড় চুরি করেছে যাতে হাত কাটা যাবে, সুপারিশ করার জন্য এসেছে ওসামা, কেউ সুপারিশ করার সাহস করে, ওসামা যুবক ছেলে আর নবী সাল্লাম খুব ভালোবাসেন ওসামা বিন যায়েদ, তো সেই কথা বলতে পারবে, এসে কথা বলবে ইয়া রাসূলুল্লাহ ছেড়ে দেন, মহিলা মানুষ আর চুরি করেছে মাফ করে দেন। নবী করিম কি বললেন, অত্যন্ত রাগান্বিত রাগান্বিত হলেন, আতাশ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ, আল্লাহর হদের ক্ষেত্রে দণ্ডবিধানের ক্ষেত্রে সুপারিশ, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছিলাম, আন্না ফাতেমা তাবিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি ফাতেমা চুরি করত তাহলে তারও হাত কেটে নিতাম, কারণ আল্লাহর হকের ক্ষেত্রে, কিন্তু নিজের যদি নিজের ক্ষেত্রে আমার জুলুম করেছে, আমার পয়সা কেড়ে নিয়েছে, আমার বাড়ি চুরি করেছে, আমি মাফ করে দেব, কিন্তু কারো বাড়ি চুরি করেছে এবং যিনি দেশের মালিক রাষ্ট্রের মালিক তার কাছে খবর পৌঁছে গেছে, এখানে আর সুপারিশ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে মুসনাদ আহমদে, হাদিসে আবু হুরায়রা বয়ান করেছেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, অন্য হাদিসে সালিহুল আখলাক, আমাকে পাঠানো হয়েছে দুনিয়াতে উদ্দেশ্যে যাতে করে উত্তম চরিত্রকে আরো পরিপূর্ণ করে দিই, আমি মানুষকে পরিপূর্ণরূপে উত্তম চরিত্রের আমি শিক্ষা দিয়ে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উত্তম চরিত্র শেখাতে আসছেন, তার কাছ থেকে চরিত্র শিখতে হবে দুনিয়াবাসীকে, এই না যে তার কাছ থেকে কেউ শিখবে, যেখানে আল্লাহর হকের ক্ষেত্রে ছিল সেখানে জিহাদ ফি সাবিলিল্লাহ তিনি করেছেন, কিন্তু নিজের হকের ক্ষেত্রে বড় কট্টর শত্রুকে তিনি মাফ করে দিয়েছেন। মক্কার শত্রুদেরকে মক্কা যখন বিজয় হলো সকলকে মাফ করে দিল, তাফরি বা আলিক কোনো তিরস্কার নেই, কোন রকম কিছু বলবো না, আল্লাহ তোমাদেরকে মাফ করুক, মাফ করে দিয়েছেন। তফসির করা গেল অনেক সময় ফাসাদুবসিরুন, আল্লাহ পাক তারপর নবী সাল্লামকে সন্তানিত বলছেন, শীঘ্রই আপনি দেখতে পাবেন, ওয়াইবসিরুন তারাও দেখতে পাবে, পরিণাম কি হয়, আপনি পাগল না আপনি সবার মোয়াল্লেম সবচেয়ে বেশি জ্ঞানী, সেটা পরে স্পষ্ট হবে, আপনি দেখতে পাবেন তারাও দেখতে পাবে। বেআইয়ে কুমল মফতুন, যে তোমাদের মধ্যে কে হচ্ছে পাগল, পাগল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পাগল তোমরা কাফের মুশরিক বিদিন, মূর্তি পূজা যারা করছো, পুতুল পূজা যারা করছো, কে পাগল, এটা শীঘ্রই তোমরা দেখতে পাবে, মানে স্পষ্ট হয়ে উঠবে, স্পষ্ট হয়ে উঠবে, হক যখন জয়ী হবে, যা আল হক ওয়াজাহাকাল বাতিল, বাতিল যখন নিশ্চিহ্ন হয়ে যাবে তখন তোমরা ভালো করে বুঝতে পারবে, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তারপর আল্লাহ পাক বলছেন, নিশ্চয় হে নবী আপনার রব ভালো করে জানেন, সম্যক জ্ঞানী, আ'লামু ভালো করে জানেন, বেমান দল্লান সাবিলিহি তার রাস্তা থেকে কে পথভ্রষ্ট হয়ে গেছে, ওয়া হুয়া আ'লামুল মুহতাদিন এবং তিনি জানেন যে হেদায়েত প্রাপ্ত সঠিক পথ প্রাপ্ত কারা, তাদের সম্পর্কে জানেন। এতে যেমন গত সপ্তাহে বা তার আগে সপ্তাহে আলোচনা বলেছিলাম একটি আয়াতে, যে আয়াতে সুসংবাদ রয়েছে এবং ধর্মক রয়েছে, তেমনই আয়াতে কি আছে, সুসংবাদ আছে আর ধর্মক আছে, কেমন করে, যারা গোমরা আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট হয়েছে তাদেরকে আল্লাহ ভালো করে জানেন, মানে আল্লাপাক খবর রাখেন, খবর আছে তোমাদের, শাস্তি দেবেন, তাহলে এতে শাসানি দেওয়া হয়েছে কাফেরদেরকে। এবং হেদায়ত প্রাপ্ত কারা, সঠিক পথে কারা আছে তাদেরকে আল্লাহ ভালো করে জানেন, এ বলে তাদের সাথে যেন কি করা হয়েছে, ওয়াদা করা হয়েছে পুরস্কারের, যে তোমাদেরকে জানি যে তোমরা হেদায়তের পথে আছো, সুতরাং তোমাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন সালা তোতে ইল মুকাজ্জিবিন, সুতরাং যারা মিথ্যাবাদী তাদের আপনি কথা মানবেন না, সালা তোতে আনুগত্য করবেন না মানে কথা মানবেন না, তারা সমঝোতা করার জন্য আসবে, যে মাঝামাঝি চলি, এরকম কম্প্রোমাইজ করার জন্য অনেকবারই এসেছে তারা। হ্যাঁ, একবার বললো যে এক কাজ করেন, আমাদের মেলাও তো আপনি আসেন, আর আপনাদের নামাজ শরীফে যাচ্ছি, অসুবিধা কি, আপনাদের সাথেও থাকবো, আমাদের সাথে আপনি থাকবেন। আল্লাহ পাক সূরা কাফির নাযিল করলেন, ইয়া আইয়ুহাল কাফিরুনা আবুদু মা তা'বুদু, এটা হতে পারে না। ধর্মীয় ক্ষেত্রে সমঝোতা নেই, দিনের ক্ষেত্রে দিনে ডিসকাউন্ট করে দিয়ে, দিনের কিছু ঘাটতি করে দিয়ে ছেড়ে দিয়ে সমঝোতা। এখন সমাজের লোকেরা অধিকাংশ দিয়ে নামাজি, মুসলিম সমাজের একটা উদাহরণ দিই, অধিকাংশ লোকের আজকাল যদি গ্রামের ফালিস বসান মিটিং, যে এই নামাজ তোমরা পড়ো না কেন, তো বলবে যে পাঁচ সপ্তাহ আমরা পড়তে পারি না, এক কাজ করেন, জোহরটা রাখেন, মাগরিব সাতটা রাখেন, তিনটা রাখেন, আসরটা বাদ দেন, ওই সময় ঘুমায় নাই, হাট বাজারে থাকি, আর ফজরটা বাদ দেন, মেনে নেবেন নাকি? হ্যাঁ, সালাতুতে ইল মুকাজ্জিবিন, আপনি বলছেন যে মিথ্যাবাদীদের কথা মানিও না, দিনের ক্ষেত্রে কোনো সমঝোতা নেই। মাজারপন্থী যারা এরকম সমঝোতা করেছে, মাজারে হিন্দুরাও আসছে, খ্রিস্টানও আসছে, আর শিখও আসছে, দেখেন কেমন ধর্ম আমাদের, আমাদের যে ওরা অঙ্গ গৌরবের সাথে বলে যে এখানে একটা সিডিএসএ ফুরফুরা এলাকা থেকে, একটা মাজার ওখান থেকে, তাদের দেখলাম কবর পূজার দৃশ্যগুলি বক্তব্য করতে বলছে সেই কবরের বজ্রী নাসিম, যে আমাদের এখানে উদারতা আছে, আমাদের এখানে সবাই আসে, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই আসে, এমন ধর্ম আল্লাহ চাননি জগা খিচড়ি। জি, আল্লাহ চেয়েছেন আল্লাহর একত্ব, তৌহিদ চেয়েছেন, আল্লাহর একত্ব চেয়েছেন, শিব চাননি, আল্লাহ ঈশ্বরকে বিবাদত রব্বিহি আহাদা। ফালা তোতে ইল মুকাজ্জিবিন, অর্থাৎ মিথ্যাবাদীদের তুমি কথা মানিও না, ফালা তোতে আনুগত্য করিও না, মানিও না, আল মুকাজ্জিবিন মিথ্যাবাদীদের কথা। মিথ্যাবাদীরা যারা মিথ্যুক, তারা যে সব মতবাদ পেশ করে তার তোমরা আনুগত্য করিও না, ফালা তোতে ইল মুকাজ্জিবিন। মিথ্যাবাদী কারা, যারা মিথ্যা বলে আল্লাহর ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, এবং সবচেয়ে বড় মিথ্যুক যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, আল্লাহ রাসূল সম্পর্কে মিথ্যা বলে, এবং আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা বলে, বিশেষ করে তাদের কথাই বলা হয়েছে। কারণ তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বললে তাওহীদের ক্ষেত্রে শিরক বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে মিথ্যা বললে সুন্নতের ক্ষেত্রে বিদআত বলে, দিনের সম্পর্কে মিথ্যা বললে হারামকে হালাল করে, হালালকে হারাম করে, জায়েজকে নাজায়েজ করে, নাজায়েজকে জায়েজ করে। সুতরাং এরা বড় অপরাধী মিথ্যুক। আর বাকি মানুষের ক্ষেত্রে দুনিয়ার স্বার্থে যারা মিথ্যা বলে তারাও অপরাধী। আল্লাহ পাক রব্বুল আলামিন মুকাজ্জিবিন, যারা দিনকে মিথ্যা মনে করে, আল্লাহকে মিথ্যা মনে করে, আল্লাহর রাসূলকে মিথ্যা মনে করে, তাদের মুকাজ্জিবিন, যারা মিথ্যা মনে করেছে, কাজ্জাব ও কাজ্জাব মানে মিথ্যা প্রতিপন্ন করা বা মিথ্যা মনে করা, ওদের কথা মানিও না। আল্লাহ পাক বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে, ওরা কি বলতে চেয়েছিল, ওরা যে সব প্রস্তাব পেশ করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, তার মধ্যে দুনিয়া দিতে চেয়েছিল তোমার দাওয়াত বন্ধ করে দাও, কলিমার কথা বন্ধ করে দাও, ইসলামের কথা বন্ধ করে দাও। তারা বলেছিল যে আমাদের সাথে, আমাদের মেলাতে এসো, আমাদের পুজো পাঠে এসো, তোমাদের সাথে থাকবো, নামাজও থাকবো। এছাড়া বহু প্রস্তাব তাদের ছিল, এক কথায় দিনের দাওয়াত থেকে সরিয়ে দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য। আল্লাহ পাক নিষেধ করেছেন, তোমাকে যে মিশন পাঠিয়েছি, যে ডিউটিতে পাঠিয়েছি, সেই ক্ষেত্রে তাদের কথা মানবে না, তারা হচ্ছে মিথ্যুক, তারা মিথ্যা প্রতিপন্নকারী, তারা দিনকে আল্লাহকে রাসূলকে মিথ্যা মনে করে, সুতরাং তাদের কথা মানবে না। ওয়াদ্দু লাউ তুদহেনু ফায়ুদহেনুন, এবং তারা পছন্দ করি, ওয়াদ্দু অদ্দা মানে পছন্দ করা, অদ্দা অদ্দা অদ্দু, তারা পছন্দ করে, কি পছন্দ করে, তারা কারা, ওই মুকাজ্জিবিন যারা মিথ্যুক কাফের যেদিন যারা মিথ্যাবাদী তারা ভালোবাসে পছন্দ করে কি লাউতু ধেনু ফায়ু ধেনু যদি আপনি নমনীয় হন বা নমনীয়তা অবলম্বন করেন তাহলে ফায়ু ধেনু তারাও নমনীয় হবে তারা আপনার কাছে প্রস্তাব পেশ করেছিল একথার দিকে ইঙ্গিত করেছেন আল্লাহ ফাকরুল আলমী যে আপনি যদি নমনীয় যান তাদের সাথে তারাও নমনীয় হবে তাহলে কি শরীয়তে নমনীয় হওয়া নিষেধ হ্যাঁ শক্ত হইতে হবে নাকি দিনের ব্যাপারে শক্ত হইতে হবে সঠিক কথা বুঝেছেন এই জন্য ভাষাবিদগণ তাফসিরকারগণ হাদিসের ভাষ্যকারগণ বলেছেন দুইটি শব্দ আরবিতে একটি হচ্ছে মোদাহানা যা নিষিদ্ধ আর আরেকটি হচ্ছে মোদারা যার আদেশ করা হয়েছে দুটির মনে হয় নমনীয় হওয়া কিন্তু একটি নমনীয় জায়েজ বরং পছন্দনীয় মুস্তাহাব আর আরেকটি নমনীয় হওয়া হচ্ছে নিষিদ্ধ হারাম মোদারা এবং মোদাহানা সম্পর্কে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই যা উল্লেখ করেছেন তা আপনাদের সামনে পেশ করছি তার বক্তব্য উল্লেখ করেছেন আল্লামা আব্দুর রহমান মোবারকপুরি তহফাতুল আহওয়াজি নামক তিরমিজির ভাষ্যে তিরমিজির হাদিস রয়েছে তার ভাষ্যে তিনি উল্লেখ করেছেন যে মোদাহানা এবং মোদারা দুটি শব্দ মোদারা মানে নমনীয় হওয়া আর মোদাহানা মানে নমনীয় হওয়া কিন্তু মোদাহানা আরবি ভাষায় যে নমনীয় হওয়া সেটি হারাম কিন্তু মোদারা যে নমনীয়তা আর সেটি শরীয়ত সম্মত প্রশংসিত পছন্দনীয় আল্লাহ ফাকরুল এখানে মোদাহানা নিষেধ করেছেন দেখেন এর মাদ্দা ধাতু হচ্ছে তুধেন ডাল হানুন হচ্ছে মোদাহানা ওতে ডাল হানুন তাহলে মোদাহানা নিষেধ করা হয়েছে আল্লাহ বলছেন যে লাউ তুধেন আপনি যদি নমনীয়তা অবলম্বন করেন তাহলে তারাও নমনীয় হবে এটা তারা পছন্দ করে কিন্তু আপনি তাদের সামনে নমনীয় হবেন না তাহলে দুটো সংজ্ঞা জানতে হয় একটা করতে হবে আর একটা করতে হবে না এর সংজ্ঞা জানতে হয় মুদারা বলা হয় ওর সংজ্ঞা আরবিতে বলি তারপরে তার ব্যাখ্যা করি বলেছেন এম কর্তুবী রহমতুল্লাহ আলাই তার তাফসির প্রসিদ্ধ তাফসির তাফসির কর্তুবী বলে প্রসিদ্ধ বলছেন বাজলু দুনিয়া দুনিয়া আবিদ্দিন অবহেমান দুনিয়ার কিছু ব্যয় করা দুনিয়ার কিছু ক্ষতি স্বীকার করা দুনিয়া কিছু ব্যয় করলেন কারোর জন্য দুনিয়া মানে আপনার নেতৃত্ব আপনার মান মর্যাদা আপনার ধন সম্পদ হ্যাঁ আপনার কিছু স্বার্থ সবগুলো দুনিয়া এ দুনিয়া কিছু কারোর জন্য ব্যয় করলেন কিসের উদ্দেশ্যে দিনের খাতিরে অথবা দুনিয়ার খাতিরে অথবা উভয়ের খাতিরে দুটির খাতিরে তাহলে এটা পছন্দনীয় না পছন্দনীয় নয় সংজ্ঞা মনে করেন আপনি দুনিয়ার ক্ষেত্রে নমনীয়তা অবলম্বন করলেন মানে দুনিয়া কিছু ব্যয় করলেন খরচ করলেন দুনিয়ার জন্য দুনিয়া খরচ করলেন দুনিয়ার জন্য হ্যাঁ অথবা দুনিয়া খরচ করলেন দিনের জন্য চলবে না চলবে না আরো চলবে কারণ দুনিয়ার যদি খরচ করা যায় দুনিয়ার জন্য এটা যায় যায় তাহলে দুনিয়া খরচ করবেন দিনের জন্য ইমানের জন্য ইসলামের জন্য তাহলে আরো ভালো কথা অথবা দুনিয়া খরচ করলেন ব্যয় করলেন দিন দুনিয়া উভয়ের জন্য জায়েজ কিনা তিনটি ক্ষেত্রে জায়েজ বরং প্রশংসিত আপনি দুনিয়ার জন্য দুনিয়ার মেহনত করছেন আট ঘন্টা ডিউটি করার পরে আপনি ওভার টাইম করছেন মালিক বলছে তুমি থাকো এখানে দেখছেন যে লাভ আছে আমি যদি আরো দু ঘন্টা থাকি তো লাভ আছে তাহলে দুনিয়া আসলে জন্য দুনিয়া ব্যয় করলেন দু ঘন্টা সময় দিলেন ভালো নাই ভালো তাহলে স্পষ্ট বুঝতে পারলেন মোদারা ইসলামে আছে এবং পছন্দনীয় জায়েজ তো অবশ্যই অনেক ক্ষেত্রে পছন্দনীয় মুস্তাহাব মোদাহানা আল্লাহ নিষেধ করেছেন এখানে কোরআনে কারিমে মোদাহানা এর বিপরীত বাজলুদ দিন দিনকে ব্যয় করে দেওয়া দিনের সর্বনাশ করে দেওয়া দিনে ঘাটতি করে দেওয়া দিনের ক্ষেত্রে ছাড় দিয়ে দাও ডিসকাউন্ট করে দেওয়া ধর্ম ডিসকাউন্ট কিসের জন্য দিনের দুনিয়ার জন্য বাজলুদ্দিন লিদ দুনিয়া দুনিয়া কামানোর জন্য পার্থিব স্বার্থ হাসিলের জন্য দিনে কোন রকমের ছাড় দিয়ে দেওয়া ডিসকাউন্ট করে দেওয়া হচ্ছে মোদাহানা জায়েজ হবে না যদি মালিক বলে যে তোমার বেতন বাড়িয়ে দেবো তোমার ঠিক আছে তোমার ডিউটি খুব সুন্দর কিন্তু নামাজের সময় যেতে হবে না এটা হচ্ছে মোদাহানা আমি এখানে বসে থাকি আমাকে চাপানি দিতে হবে এখানে প্রয়োজন আছে থাকো নামাজ পড়তে যেতে হবে না শুনে খুব খুশি হবে মালিক, পারফেক্ট করবেন হারাম। এই উদাহরণে বুঝতে পারছেন দিন ছাড় দেওয়া দুনিয়া হাসিলের জন্য। ওই রকমই যদি কোন মুশরিক বলি, কোন বেদিন বলি যে তুমি বাড়ি সাফ করে নাও, তোমাকে ভালো স্যালারি দেবো, করবেন? চাকরি তোমার আছে, আপনি চাকরি পাওয়ার জন্য কোন কোম্পানিতে যাচ্ছেন, চাকরি দেবো, কিন্তু দাঁড়িয়ে মনন করিস, চুপ করিস, করবেন? কারণ দিনকে নষ্ট করলেন, দিনকে ধ্বংস করলেন বা দিনের ছাড় দিলেন, ডিসকাউন্ট করলেন, কিসের জন্য? দুনিয়ার জন্য, চাকরির জন্য। ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি এক কাজ করো, তোমার এই তাওহীদ একত্রে দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের লাত উজ্জামানাত নেই, এগুলির কাছে যাওয়া যাবে না, এই প্রতিমা পুতুলের পূজা করা যাবে না, এই যাবে না কথা, নেগেটিভটা বাদ দিয়ে দাও। পজিটিভ বলো, ঠিক আছে, তোমার আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, তোমার সাথে কাবার পাশে সিজদা করতে হবে, সিজদা করবো, কিন্তু তুমি নেগেটিভটা বাদ দাও। কি দিনকে বাদ দিতে বলা হচ্ছে? লা ইলাহা, তোমাদের এসব মাহবুদ নেই, বাতিল, এই কথা বলিও, নেগেটিভ বলিও না। আজকাল একশন লোকের আছে যে আমাদের প্রচার কি হতে হবে, পজিটিভ পজিটিভ পজিটিভ কথা, নেগেটিভ বলিও না, এটা জায়েজ নয়, এটা ঠিক নয়, তাকে নিচে কাপড় যাওয়া হারাম, এসব কথা কথা বলিও না, কারণ এসব কথা মাত্রা বললে ঘৃণা ছড়াবে। এইরকম একশ্রেণীর লোকেরা দাওয়াত দিচ্ছে, বিশাল জামাত এই কাজ করছে, পজিটিভ শুধু, পজিটিভ পজিটিভ, নেগেটিভ না। ভালো কাজের উপদেশ দাও, মুনকার অন্যায় বাধা দাও, না এটা করতে হবে না, এটা করলে ঘৃণা ছড়াবে, লোকজন কমে যাবে, লোকজন আসতে চাইবে না, আসতে দাও। মাঝারে গেলে শিরক, একথা বলিও না, বলো যে বদবন্দি করো, কালিমা পড়ো, জিকির করো, তেসবি করো, পজিটিভ করো। আল্লাহ নিষেধ করেছেন, তো কাফেররা চেয়েছিল যে তোমার সাথ দেবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমাদেরও সাথ দিতে হবে, মুদাহানা। আল্লাহ পাক নিষেধ করেছেন, ওয়াদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনু, এক কথা আমাদের জীবনের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমি এমন তো করি না যে আমার দিনের ক্ষতি করছি, আমার ধর্মের ক্ষতি করছি, আমার ইমান ইসলামের ক্ষতি করছি, আমার আমলের ক্ষতি করছি, আমার দুনিয়ার স্বার্থে, এটা যেন না হয়। আল্লাহ পাক হারাম করেছেন, তাহলে মুদাহানা হারাম আর মুদারা জায়েজ, এই দুইটি পরিভাষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নেওয়া হয়েছে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখছেন, একটি লোক দূর থেকে আসছে, লোকটার চরিত্র খুব খারাপ, মুসলমান হয়েছে, চরিত্র খারাপ, হয়তো মুনাফিক হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু পরে সে মুরতাদ হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহির মাধ্যমে কথা বলতেন এর প্রমাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুজিজা অলৌকিক করতেছিল এর প্রমাণ লিখছেন ভাষ্যকারগণ হাদিসে সারাহাতে, তিরমিজির হাদিসে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে ওকে দেখে বললেন, বেসা ইবনুল আশিরা, বেসা আখুল আশিরা, এই বংশের অমুক বংশের লোকটি খুব খারাপ লোক, অমুক বংশের ওই যে ওদের আত্মীয়, অমুকদের আত্মীয়, ওদের ভাই, এই লোকটি খুব খারাপ, বেসা খারাপ লোক। যখন কাছে চলে আসলো ওই লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে, তখন নবী সাল্লাম মুচকি হেসে কথা বললেন এবং তার খোঁজ খবর নিলেন, কেমন আছে, ভালো আছে, হাসি মুখে কথা বললেন। ওই লোকটি চলে যাওয়ার পর একটু আগে বললেন লোকটা খুব খারাপ, আর আবার এখন বলছেন যে হাসি মুখে কথা বললেন, তার খবর খাইয়ে নিলেন, কেমন আছে, ভালো আছো, হাসি মুখে কথা বললো, কেমন কথা বললো, দুই রকম হয়ে গেল না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিন শাররি নাস, নিকৃষ্ট লোক ওই লোকেরা, মান তারাকাহুন নাস ইত্তেকা শাররিহি বা ইত্তেকা ফুহশিহি, যে লোকের অনিষ্ট থেকে বাঁচার জন্য লোকজন ওকে ছেড়ে দেয়, যাও তুমি যা আছো তাই করো, কিন্তু তোমার অনিষ্ট থেকে বাঁচতে হবে, তোমার নোংরামি থেকে বাঁচতে হবে, তোমার অশ্লীলতা থেকে বাঁচতে হবে, তোমার ক্ষতি থেকে বাঁচতে হবে। তো এইরকম লোক, এই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ওই লোকটি মুরতাদ হয়ে গেছিল, এ কথা উল্লেখ করা হয়েছে এই হাদিসের আলোকে। নবী সাল্লাম কি করলেন, প্রথম বলেন লোকটা খুব খারাপ, তাহলে খারাপ লোক তাহলে তার সাথে কথা বলবো না, খারাপ লোক তাহলে তার সাথে কেন মুছি হাসি, লোকটা ভারী করে ভাবো না। নবী করিম সাল্লামের কাছে আসতে হাসি মুখে কথা বললেন, এই যে হাসি মুখে কথা বলা, এটা দিন খরচ করা না দুনিয়া খরচ করা, দুনিয়া খরচ করা, হাসি মুখে কথা বললাম মানে আমি একটু লোকে ঘৃণা করি, তারপর ওর সাথে একটু ভালো ব্যবহার করলাম, কেমন ভাই, ভালো আছো, কি খবর, একটু ভালো হাসি মুখে কথা বললাম, তাহলে দুনিয়া ব্যয় করলাম তার জন্য, এটাকে মুদারা বলা হয়। জাহেজ নবী শাসন করলেন, দিনের ক্ষেত্রে নবী করিম সাল্লাহ সাল্লাম কোন সময় ছাড় দেননি, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে একটা খারাপ লোকের সাথে একটু কথা বলতে হবে, এক মিনিট সময় দিতে হবে, ঠিক আছে। আল্লাহ পাক বলছেন যে তারা পছন্দ করে যে তুমি যদি তাদের সাথে নমনীয় হও ধর্মীয় ক্ষেত্রে, তাহলে তারাও নমনীয় আসবে, তোমার সিজদায় তোমার নামাজে শরীক হবে, তুমি যদি তাদের মেলায় আর প্রতিমার কাছে শরীক হও, যদি তাদের এই প্রতিমা পুতুল শিরক এসব পূজা যদি না বলো তাহলে তারাও তোমার সাথে আসবে। নেতৃত্ব তারা দিতে চেয়েছে, নবী করিম নেতৃত্ব নেননি, নেতৃত্ব দিয়ে দিত তারা মক্কার, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলতেন লাথ হবাল মানাত উযাইস দেবী দেবতার পূজা অসুবিধা নেই, বা চুপ শুরু হয়ে যেতেন, নীরব যদি হয়ে যেতেন তাহলে তারা রাজি ছিল। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়ালা তোতে কুল্লা হাল্লাফিন মহিন, হে নবী আপনি আনুগত্য করবেন না, আপনি মানবেন না ওইসব লোকের কথা, যেসব লোক কি কুল্লা হাল্লাফ, প্রত্যেক যে বেশি বেশি কসমকারী শপথকারী তার কথা মানবেন না, বেশি বেশি যে শপথ করে কথাবার্তা বলে নিজের কথাকে খুব মানুষের মনে মানে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কি করে কসম করে, কসম করে কি জন্য, যে আমাকে যেন খুব বিশ্বাস করে আমি যে কথা বলছি কথা বলি খুব সত্য কথা খুব ভালো কথা, এই জন্য বেশি বেশি শপথ করে। আরবদের মধ্যে প্রাচীন যুগ থেকে বেশি বেশি শপথ করার স্বভাব ছিল, আর এই স্বভাবকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পছন্দ করেন না, করানো অপছন্দ করে, কুল হাল্লাফ হাল্লাফ মোবালক আছে, বেশি বেশি শপথ করা তাহলে ভালো কাজ নাই, প্রয়োজনের তাগিদে কসম করতে হবে, যেখানে প্রয়োজন হয়েছে যে কসম করে সেখানে, আর যে যখন তখন কথাই কথাই কসম করা অপছন্দনীয় নয়, অপছন্দনীয় বরং অনেক ক্ষেত্রে নাজায়েজ হারামের পর্যায়ে পড়বে, বিশেষ করে যদি মিথ্যা হয় মিথ্যাবাদী হয় যখন তখন কসম খায়, এই মিথ্যাবাদী মিথ্যুকের কসমের কথা বলা হচ্ছে, বা খুব বেশি বেশি যারা শপথ করে যেখানে সেখানে তাদের কথা বলা হচ্ছে। আয়াত যদিও আম মানে ব্যাপক অর্থ, যে কোনো ব্যক্তি যাদের মধ্যে এই খারাপ গুণগুলি, আল্লাহ পাক রব্বুল এখানে বেশ কয়েকটি খারাপ গুণ উল্লেখ করেছেন, হাল্লাফ মহিন হাম্মাজ মাশাইম বিন নামিম মান্নাইল লিল খাইর মুতাদিন আসিম আউতুল্লিন বাদা জালিকা জানিন, আল্লাহ পাক রব্বুল তাহলে এখানে নয়টি, আর তারপরে যদি বলা হয় আনকানা যা মালি ও বানিন সে ধন সম্পদেরও মালিক ছিল সন্তান সন্ততির মালিক ছিল, তাহলে দশটি গুণ, দশটি খারাপ গুণ আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই খারাপ গুণগুলি উল্লেখ করে বিশেষ কোন লোককে বোঝানো হয়েছে, না যে কোনো মানুষ যার মধ্যে এই খারাপ গুণগুলি থাকবে তাকে বোঝানো হয়েছে? মুফাসসিরদের দুটি মত আছে, কারণ শানে নজরুল আছে যে কোন এক ব্যক্তি যার নাম ছিল ওয়ালিদ বিন মুগিরা, তার নাম ছিল ওয়ালিদ বিন মুগিরা, কাফেরদের বড় নেতা মক্কায় ছিল, সেই ব্যক্তির মধ্যে এই দশটি গুণ মজুদ ছিল, আল্লাহ পাক রব্বুল আলমিন তার কুফরির নেতৃত্বের কারণে এবং এইসব অপরাধ যে খারাপ গুণগুলি তার মধ্যে এইসব অপরাধের কারণে তার সম্পর্কে আয়াত নাযিল করেছেন। এই আয়াতগুলি যেগুলি আসছে, আয়াত যদি কোন ব্যক্তি সম্পর্কে নাজিল হয় বিশেষ ব্যক্তি সম্পর্কে তার মধ্যেই সীমিত রাখা যাবে না, যদিও বিশেষ ক্ষেত্রে নাজিল হয়েছে, কারণ এই অর্থগুলি এই গুণগুলি যদি অন্যদের মধ্যে পাওয়া যায় তাহলে তারাও তার মধ্যে সামিল হবে, ভালোর দিক দিয়ে হোক অথবা মন্দর দিক দিয়ে হোক। যেমন আল্লাহ ফাকর বলে কোরআন কেন আয়াত নাজিল করেছেন, আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনু সম্পর্কে বলা হয়েছে ওয়াসাই জান্না বহাল আতকা আল্লাযী ইউতি মালা ওয়া তাযাক্কা ওয়া মা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লা সাউফা ইয়ারদা। আতকা বলা হয়েছে এখানে, তাফসীরকারগণ বলেছেন শানে নজরুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় মুত্তাকি উম্মতের আতকা ইসম তাযকির, কিন্তু তাই বলে বলবেন যে আর কেউ এই যে গুণগুলি যদি এই বৈশিষ্ট্য ভালো গুণগুলি কারোর মধ্যে আসে তাহলে এতে প্রবেশ করবে না, এর অন্তর্ভুক্ত হবে না? অবশ্যই হবে। তো কোরআন কারিমের আয়াতগুলি সম্পর্কে এই ফর্মুলা মানে কায়দা নীতিমালা জেনে রাখবেন, যে কোনো আয়াত যদি বিশেষ ব্যক্তি সম্পর্কে ভালো গুণের ক্ষেত্রে নাজিল হোক অথবা খারাপ গুণের ক্ষেত্রে নাজিল হোক, যদি এই গুণগুলি কার মধ্যে পাওয়া যায় ভালো গুণ অথবা খারাপ গুণ, তাহলে সেই লোকেরা এর মধ্যে সামিল হবে বা এর অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক বলছেন যে যে বেশি বেশি শপথ করে সেসব লোকের কুল্লা হাল্লাফ, কথা আপনি মানবেন না, কসম করে বলেই মনে করবেন যে খুব ভালো মানুষ এবং সত্যবাদী, না বেশি বেশি কসম করে দেখতে হবে যার মধ্যে রোগ আছে, এত কেন শপথটা? মহিন এবং সে লাঞ্ছিত, মহিন মানে লাঞ্ছিত, কি জন্য লাঞ্ছিত? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মহিনা তাফসীর করতে বলছেন কাযিব বা কাযাব মিথ্যুক, কারণ খুব বেশি বেশি মিথ্যা কসমের কারণে, মিথ্যা কথা বলার কারণে লোকের মাঝে তার গুমর ফাঁস হয়ে গেছে, লোকে বুঝতে পেরেছে বড় মিথ্যুক আর মিথ্যা কসম খায়, তারপরে সমাজে কি হয়ে গেছে, সে লাঞ্ছিত হয়ে গেছে। তাহলে একটি গুণ হলো বেশি বেশি শপথ করা খারাপ গুণ, আর একটি গুণ হচ্ছে সে লাঞ্ছিত বেশি বেশি শপথের কারণে আর মানুষকে মিথ্যা কথা বলে কথা প্রমাণিত হয়ে যাওয়ার কারণে সে সমাজে লাঞ্ছিত হয়ে গেছে। লাঞ্ছিত লোকের কথা যে সমাজে লাঞ্ছিত তার বদ স্বভাবের কারণে, এই নয় যে সমাজের লোকই খারাপ আর একটা ভালো মানুষকে লাঞ্ছিত করছে, যে নয়, যেন আমাদের সে বিদাতী সমাজ, মজারপন্থী সমাজ, সিরকি সমাজ, অনৈসলামিক সমাজ, একটা সৎ লোক ভালো লোক তৌহিদবাদী লোক সুন্নতের অনুসারীকে লাঞ্ছিত করছে, তার মানে সে লাঞ্ছিত নয়, সে সম্মানিত আল্লাহের কাছে। লাঞ্ছিত ওই ব্যক্তি যার বদ স্বভাবের কারণে, বদ চরিত্রের কারণে, তার বদ আকিদা, বদ আমল, পাপের কারণে, অন্যায়ের কারণে, খারাপ গুণের কারণে যে ব্যক্তি লাঞ্ছিত হয়ে গেছে, তাহলে দুটি খারাপ গুণ হলো এখানে। তৃতীয় খারাপ গুণ আল্লাহ বলছেন হাম্মাযিন, সে অত্যন্ত বেশি চোখের আড়ালে পরনিন্দাকারী মানে গীবতকারী। দুর্ভোগ বা সর্বনাশ বা ওয়াইল নামক জাহান্নাম প্রত্যেক লেকুল্লে হমাজাতিন, যার মধ্যে হামজ রয়েছে, হমাজা রয়েছে, হমাজা থেকে হাম্মাজ, একই ধাতু না, হাম্মাজ হামিম জা, আর ওখানে ওয়াইল উল্লেখ করলে হমাজাতিন লোমাজা, হামস আর লামজ, হামজ আর লামজের দুটোর মানে পার্থক্য আছে। একটা হচ্ছে হামজ মানে চোখের আড়ালে কারো পরনিন্দা করা, পরনিন্দা মানে অন্য লোকের গীবত করা, সমালোচনা, খারাপ গুণগুলি বয়ান করা, লোকটি খারাপ সামনে নেই, সামনে থাকলে সে প্রতিবাদ করত যদি সে আসলে তার মধ্যে দোষ না থাকে, তারপরে সংশোধন যদি উদ্দেশ্য হয়, তাহলে বিশেষ করে ব্যক্তি জীবনের দোষ যদি হয়, তখন একটা লোক ফজর নামাজে গাফিল জামাতে যায় না, তাহলে লোকের সামনে না বলে তাকে সামনে বলি আপনি ফজর নামাজ পড়েন না, এটা লোকের টাকা নিচে কাপড় যায়, তাহলে লোকের সামনে এই লোকটা টাকা নিচে কাপড় যায় এইসব কথা না বলে, বা এই লোকটি বাড়ি রাখে না এইসব বাইরে না বলে তার সামনে বলেন, তাহলে সে সংশোধন করবে। এইরকম ধরনের যদি আখলাক চরিত্রের দোষ থাকে, কিন্তু যদি এমন দোষ থাকে যেই দোষে অন্য পর্যন্ত পৌঁছায় মানে প্রচার করে বেড়ায়, আকিদার দোষ, আমলের দোষ, সুন্নতি না বিদাতি, এবং সেই বিদাত তার মধ্যে সীমিত নয়, সে অন্যের মাঝে প্রচার করে বেড়ায়, তাহলে তাকে ব্যক্তিগত বলা যথেষ্ট নয়, বরং তার কারণে যেসব লোকেরা গোমরা পথভ্রষ্ট হচ্ছে তাদেরকেও জানিয়ে দিতে হবে যে খবরদার এই লোকটির কথা শুনিও না, নাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, না পারেন নাই। মহাদেশের কেরামরা হাদিসের যারা বর্ণনাকারী মিথ্যুক ছিল, যারা স্মৃতিশক্তি দুর্বল ছিল, যারা ফাসেক ছিল, তাদের সম্পর্কে যদি অবস্থা না বয়ান করতে, তাহলে হাদিসের জয়ীফ জাল আমরা জানতে পারতাম না। তারা বয়ান করেছেন ওর সামনে শুধু না, অন্যদের সামনে কিতাবে লিখে দেখবেন কেমন পর্যন্ত সব কিতাবে থাকবে। সেই জামানায় যে কেউ জিজ্ঞাসা করেছে অমুক বর্ণনাকারী কেমন হাদিসের, তো মিথ্যুক, সে তো দাজ্জাল, সে তো হাদিস করত, কানে আজাউল হাদিস, সে জাল হাদিস বয়ান করত। এভাবে যদি সতর্ক না করতেন তাহলে আমরা হদিসই পেতাম না যে কোন হাদিস ওই আর কোন হাদিস জয়ীফ, কোন হাদিস জাল, কোন হাদিস মৌজু, কিছু জানতাম না। কে বিদাতের দিকে ডাকে, কে সন্ন্যতের দিকে ডাকে, কে শিরকের দিকে, মাজারের দিকে ডাকে, কে সুফিবাদের দিকে ডাকে, জানতেই পারতেন না আপনারা সমাজের লোকেরা যদি সন্ন্যতের আলমাই কেরামরা কোরআন সন্ন্যার অনুসারীরা সতর্ক না করতো আপনাদেরকে, এইসব তরিকা থেকে সাবধান। স্পষ্ট না আশা করি? তো ব্যক্তিগত জীবনের ভুলের ক্ষেত্রে আমার ভুল আমার ক্ষতি করছে, আপনার ক্ষতি করে না, তাহলে আমাকে সংশোধন করার জন্য আমাকে পার্সোনাল বলতে হবে। এতে হবে কি মানহানি ব্যাপার, সবার সে মাইন্ড করবে না যে আমার মানহানি করলো, সুতরাং সে সংশোধন করার চেষ্টা করবে। তারপরে মুসলিমের আয়েব যেগুলি ব্যক্তিগত দোষ আছে সেগুলি ঢেকে রাখা হলো এবং সংশোধনে যেটা উদ্দেশ্য আসল সেটা হল। তো হোমাজা মানে হচ্ছে যেই ব্যক্তি চোখের আড়ালে নিন্দা করে মানে গীবত করে, সমালোচনা করে। একটা লোকের মধ্যে দোষ আছে সামনে বলে চোর, বাটমার তুমি, বাজে লোক তুমি, এই যে সামনে আঘাতমূলক কথা বলা, এটা হচ্ছে লামজ করা। আল্লাহ পাক বলছেন দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম, ধ্বংস সর্বনাশ কার জন্য, লেকুল্লে হুমাজাতুল লুমাজা, যারা গীবত করবে চোখের আড়ালে পরনন্দ করবে, এবং লুমাজা যারা সরাসরি আঘাত করবে সামনে আঘাতমূলক কথা বলবে, উদ্দেশ্য আঘাত করা যেন না থাকে, উদ্দেশ্য যাদের থাকে যে আমি সংশোধন করার জন্য এবং আল্লাহ পাক হিকমতের সাথে বলতে বলেছেন সেভাবে বলবেন। তাহলে হাম্মাজ ওই ব্যক্তি কেমন ছিল, যে ব্যক্তির কথা মানবেন না হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি গীবত করবে না। মাশাইম বিন আমিম, আর যে ব্যক্তি চুগলখুরি করে বেড়ায়, মাশা মানে চলাফেরা করে, বিন আমিম চুগলখুরির সাথে, চুগলখুরি করলে কি করতে হয়, হাঁটতে হয়, না হলে চুগলখুরি হয় না। মুজাহিদ এখানে বসে আছেন, একে বলল এর কাছে কিছু শুনল, প্রথম কথা শুনতে হবে, কি বললো না বলল, শুনল যে কে খারাপ, ওই আছে না ওই মাহমুদ খুব খারাপ লোক, এখানে শোনো, শোনার পরে ওর সামনে তার বলতে পারছে না, ওখান থেকে হেঁটে গেল মাহমুদের কাছে গিয়ে বললাম জানো, আরে তুমি তোকে গাড়িতে করে বয়ে নিয়ে বেড়াও, তোমার সম্পর্কে খারাপ মন্তব্য করছিল, দিল দুইজনের শত্রুতা লাগিয়ে, এই যে মাসাইম করতে হয়, হ্যাঁ হাঁটতে হয় চলতে হয়, মাসাই আমি সে মানে চলা, তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় আর সেখানে গিয়ে কথা লাগাই কি উদ্দেশ্যে, হ্যাঁ শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে, সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে, না সম্পর্ক বিচ্ছিন্ন করা, শত্রুতা সৃষ্টি করার উদ্দেশ্যে। এজন্য চুগলখুরি বলা হয় নাকলু কালামিন নাস আলা ওয়াজহিল ইফসাদ, মানুষের কথা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো, স্থানান্তরিত করা ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে, এর নাম চুগলখুরি। সেই ব্যক্তি চুগলখুরি করে বলা, গীবত করে চুগলখুরি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে, একদিন মদিনার দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, হাদিস জানা আছে না, মারা আলা কবরাইনি, তারপরে ওহি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুই কবরে আযাব হচ্ছে, বললেন সাহাবায়ে কেরামদেরকে ইন্নাহুমা লা ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কবির, এই দুইটি লোকে দুই কবরে আযাব হচ্ছে, এবং আযাব খুব বড় কাজের জন্য হচ্ছে না, মানে সে গুনাহগুলি কি কাবিরা নয়, কাবিরা গুনাহ, কিন্তু বড় কাজ মানে এমন বড় ব্যাপার ছিল না যে বাঁচতে পারত না সে, তাদের জন্য বাঁচে এমন কষ্ট করেছিল না, জবানটাকে একটু কন্ট্রোল রাখলেই বাঁচতে পারত, যদি নিজে নাপাকের ক্ষেত্রে একটু সতর্ক সজাগ থাকতো তাহলে বাঁচতে পারত, এমন গোনা যেই গোনাগুলি থেকে বেঁচে থাকা বড় ব্যাপার ছিল না। অমাইয়া জবানি ফি কবিরের অর্থ হচ্ছে আম্মা আহাদ অমা, তাদের দুইজনের একজন কি করত, ফাকান ইয়ামশি বিন নামিমাতি নামিমা, নামিম মানে চুগলখুরি, ওই যে মাসাইম বিন নামিম, বুঝলাম না কেন নামিম শব্দ এসছে, সেই ব্যক্তি কি করতো চুগলখুরি করে বেড়াত, ফাকান ইয়ামশি বিন নামিম, ওখানে ইয়ামশি বলা হয়েছে চুগলখুরি করে বেড়াত, এর কথা ওকে লাগাতো, আর দিল দ্বন্দ্ব ঝগড়া লাগিয়ে মায়ে এবং ছেলে, মায়ে এবং মেয়েতে, বাবা এবং ছেলের মাঝে দুই ভাইয়ে সম্পর্ক খারাপ করার জন্য, শত্রুতা সৃষ্টি করার জন্য পাঁচ মিনিট লাগবে না, চুগলখুরি বলে পাঁচ মিনিট লাগবে না, বুঝতে পারছেন না, পাঁচ মিনিট লাগবে না, যদি আপন মায়ের পেটের ভাই যদি গিয়ে বলেন তোমার মায়ের পেটের ভাই আর তোমার সম্পর্কে একেবারে উল্টো বলটা বলছিল, বলছিল যে বেইমানি করেছে, আত্মসাৎ করেছে, আমার অনেক টাকা নষ্ট করেছে, আমি টাকা পয়সা পাঠিয়েছি কোনো হিসাব নেই, খবরটা যদি পৌঁছে যায় ওকে যে এরকম কথাবার্তা আমার সম্পর্কে বলেছে, আর কথাবার্তা নেই বলবা, তার বিবাহ হতে যাবো না, জানাজাতে যাবো না, কোনো সম্পর্ক রাখবো না, শেষ সব। চুগলখুরি কি হবে, এই জন্য চুগলখুরিকে সেহের জাদু বলা হয়েছে, জাদু যেমন দ্রুত কাজ করে ঠিক তেমনই চুগলখুরি মানুষের সম্পর্ক দ্রুত ধ্বংস করে, দ্রুত ধ্বংস করে। মান্না ইমুল খাইমি কারিম সাহেব আরেকটা হাদিসে বলেছেন যে লায়াদ হল জান্নাতা কাত্তাতুন, কাত্তাতুন মানে মাম্মামুন, চুগলখুরি যে করে মানে কথা লাগিয়ে যে বেড়ায় ফেতনা ফাসাদ সৃষ্টি করার জন্য, সম্পর্ক খারাপ করার জন্য, সেই ব্যক্তি জান্নাতে দাখিল হবে না, জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং সাবধান, যদি সংশোধন করতে হয় তাহলে যখনই দেখবেন যে এই লোকটি ওর বিরুদ্ধে বলছে ওকে বলবেন যে না এরকম কেন আপনি বলেন, যদি সংশোধন করতে সামনে বলেন আপনি এরকম কেন, কিন্তু এইভাবে নয় যে আপনি শুনলেন আর একজনকে লাগালেন। কিছু লোকের আছে তাদের পেটে কথা হজম হয় না, আমাদের দেশের মানুষ এভাবে বলেন পেটে কি হয়, কথা হজম হয় না, ভাত হজম হতে পারে, গোস্ত হজম হতে পারে, কিন্তু কথা যদি শোনে, বিশেষ করে মহিলাদের এই বদসওয়াব খুব বেশি আছে, কিন্তু কথা হজম হয় না, শুনলেই তাড়াতাড়ি করে তাতে না বললে জার্মান পেটিএমা একবারে ঘটমট ঘটমট করেছে, আওয়াজ করছে, পেট ডাকার মতো অবস্থা। কখন বলবে যার অন্তরটা একটু হালকা হবে, মনটা হালকা হয়েছে বুলেট। কাবিরা গুনাহগুলি মান্নাইল খাইর, এই লোকের আর একটি খারাপ গুণ হচ্ছে কল্যাণের কাজে বাধা দানকারী। ভালো কাজে তো নেই, ভালো কাজ আরো বাধা সৃষ্টি করে, যেখানে ভালো কাজ হতে যাচ্ছে ওখানে বাধা দান করবে। মুতাদিন, এবং সেই ব্যক্তি সীমা লঙ্ঘনকারী, আল্লাহ পাকের যে সীমানা আছে আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, সেক্ষেত্রে সীমা লঙ্ঘন করে। তার আর একটি খারাপ গুণ হচ্ছে আসিম, উপরন্ত সে পাপিষ্ঠ, সবাই হচ্ছে পাপ করা। আসিম, ইসম মানে গোনা, ইসম থেকে হচ্ছে আসিম, পাপিষ্ঠ সেই ব্যক্তি। তার আর একটি খারাপ গুণ হচ্ছে অতুল্লীন, সে নিষ্ঠুর ব্যবহারের, শক্ত তার চরিত্র, তার চরিত্র শক্ত চরিত্র। বাদা যা লেখা এর উপরন্ত, এরপরে মানে এই খারাপ গুণগুলির পরে জানিম, সে কুখ্যাত। জানিমের তফসির বলা হচ্ছে কুখ্যাত, বাংলা ভাষা বলা হয়েছে একটু মানে শ্রদ্ধা করে, একটু মার্জিত ভাষা বলা হয়েছে। জানিমের শাব্দিক অর্থ হচ্ছে জারজ সন্তান, হারাম সন্তান। আরবি ভাষায় জানিম বলে যে ব্যক্তির বাবার খোঁজ নেই, ওর বাবাকে কেউ জানে না, তখন কোন একজনের নামে পরিচিত যে অমুকের ছেলে, অমুকের ছেলে বলে পরিচিত, কিন্তু আসলে অমুকের ছেলে নয়, হালাল সন্তান নয়, বৈবাহিক সম্পর্কের সম্পর্কের মাধ্যমে যে তার জন্ম হয়েছে তা নয়, কিন্তু কারোর নামে সে পরিচিত, সে চাচার নামে পরিচিত অথবা কার নামে পরিচিত অমুকের ছেলে, আসলে কিন্তু সাব্যস্ত নয় তার বংশ, এটা জমিন বলা হয় কুখ্যাত। তাহলে কতটি গুণ বলা হলো দেখলেন, হাল্লাফ নয়টি হয়েছে, আর আর একটি বাকি আছে আনকানা জামালিম অবানিন, কারণ সেই ব্যক্তি জামাল ধন সম্পদের অধিকারী, অনেক ধন সম্পদের মালিক, বানিন এবং অনেক সন্তান সন্ততির মালিক। এই ওয়ালিদিন মঞ্জিরা দশ জন ছেলে ছিল, দশ জন ছেলে, তাহলে জাহেলি জামান নাই, মুশরিক কাফেররা ছেলে মেয়ে বেশি হলে সেটাকে কিসের বিষয় মনে করত, গৌরবের বিষয় মনে করত, শক্তির বিষয় মনে করত, ক্ষমতার বিষয় মনে করত, নিজেকে ভাগ্যবান মনে করত। আর আজকালকার হতভাগারা বেশি ছেলে হলে, বেশি মেয়ে হলে মুসিবত মনে করে, আরে একটা আর খুব বেশি হলে দুটো বাস, আর যদি পরপর দুটো মেয়ে যায় তো দেখা, একটা আশা করে দিবি, যদি আসে এরপর একটা ছেলে আসে, ব্যাস। সুবহানাল্লাহ, বরং ইসলাম বিরোধী, ইসলামের শত্রুদের আন্দোলন চলছে মুসলিমদের জবানে, ছেলে হোক আর মেয়ে হোক মাত্র একটি, ছেলে হোক আর মেয়ে হোক মাত্র একটি। আর এই কাফেরদের সুন্নতের উপর, কাফেররা নিজেরা নিজের ঘরে আমল করে না, মুসলিমদের আমল করতে বলে, যে উপর তোমরা আমল করো, খবর রাখেন না হয়তো, মুসলিম দেশে ফ্যামিলি প্ল্যানিং এত বেশি আছে যা কাফের দেশেও নেই। কাফের দেশে কাফেররা এই মতবাদ পেশ করেছে, কাফেররা করে না ফ্যামিলি প্ল্যানিং, মুসলিমদেরকে করায়, কারণ তাদের ভয় আছে গণতান্ত্রিক পদ্ধতিতে, তাদের পদ্ধতিতে যদি আসি, তাদের তৈরি করা পদ্ধতি, তাতেও ভয় আছে। আর যদি ইসলামিক পদ্ধতিতে আসি তাতেও ভয় আছে, লোক সংখ্যা মুসলিম সংখ্যা বেশি হয়ে গেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন দশটি গুণ উল্লেখ করেছেন, মাল ধন হওয়া, ছেলে মেয়ে হওয়া, এটি যদি আল্লাহর সন্তুষ্টির কাজে লাগানো হয় তাহলে খারাপ গুণ নয়, কিন্তু অধিকাংশ মানুষ ধন সম্পদ হলে কি হয়ে যায়, তাগুত হয়ে যায়, সীমা লঙ্ঘন করে, ছেলে মেয়ে বেশি হলে অহংকারী হয়ে যায়, লাঠি বেশি আছে আমাদের গ্রাম অঞ্চলে বলে, অমুকের লাঠি বেশি নেই, ওরা লাঠিয়াল বংশ, দশটা ছেলে আছে দশখান লাঠি নিয়ে বেরোবে, হ্যাঁ গ্রাম অঞ্চলে যখন মারপিট লাগে তখন দেখবেন তখন বংশের প্রয়োজন হয়, তখন লাঠির প্রয়োজন হয়, লোকজনের প্রয়োজন হয়। তো এগুলিকে যেহেতু গুনহার কাজে অধিকাংশ মানুষ লাগায়, সেই জন্য আল্লাহ পাক এগুলির নিন্দা করেছেন। এই ব্যক্তি ওয়ালিদ বিন মুগিরা গুনহার কাজে আল্লাহর নিয়ামতগুলিকে লাগিয়েছিল, ধন সম্পদ এবং ছেলেদের অহংকার, দশজন ছেলে আছে, আরে আমি মোহাম্মদের কথা মানব, আমি আবু বকরের কথা মানব, এদের কথা মানব না, আমার কিসের কম আছে, কিসের অভাব আছে আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তোতে, এর কথা মানিও না, এবং এইরকম চরিত্রের লোক যারাই আছে তাদের কথা মানিও না। এই ব্যক্তি আরো কি বলতো, এজাতুতলা আলাইহি আয়াতুনা, যখন তার সামনে আমার আয়াতগুলি পাঠ করে শোনানো হতো, কে শোনাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালিদ বিন মুগিরার সামনে, কাফেরদের বড় বড় নেতাদের সামনে যখন কোরআনুল করিমের আয়াত পাঠ করে শোনাতেন, দিনের দাওয়াত দিতেন, তখন কালা বলতো আসাতিরুল আউয়ালিন, এগুলি হচ্ছে প্রাচীন যুগের উপকথা। আসাতির উস্তুরার জমা, উস্তুরা মানে হচ্ছে কিচ্ছা কাহিনী, যেগুলো মিথ্যা কিচ্ছা কাহিনী, প্রাচীন যুগের কিচ্ছা কাহিনী। সাদ্দাদের মহলের ঘটনা যেমন আমাদের দেশে আছে, আপনারা তো অনেকে মনে করেন সাদ্দাদের ঘটনা কত না সত্য, আর মনে হয় কোরআন হাদিসে কোথাও আছে, কিন্তু আজ পর্যন্ত কোরআন হাদিসে কোথাও খুঁজে পেলাম না। হ্যাঁ, সাদ্দাদের বেহেস্তের ঘটনা কেসাসুল্লাহ আমলিয়াতে লেখা আছে, আর ছোটকাল আমরা পড়েছি, আর যখন ওয়াজের বক্তব্য ট্রেনিং করতাম মাদ্রাসায় কিন্তু বয়ানও করেছি, আর তারপরে বায়েজিদ বোস্তামির ঘটনা, আর ওইসব হেল্লাজের ঘটনা, এই সব যে শিরক বিদাতে ভরা আর ভিত্তিহীন কথাবার্তা, এগুলিকে বলা হয় আসাতির কিচ্ছা কাহিনী। সোনা ভানের গল্প আর আপনার এই ধরনের লাইলা মাজনুর গল্প, এগুলি হল আসাতির, আসাতির এগুলিকে বলে। লাইলা মাজনুর গল্প কত মশহুর, আমার মশহুরের মশহুর যে পীর চরমোনাই সাহেব নসিহত ইসলামে নসিহত করতে গিয়ে লাইলা মাজনুর উপমা দিয়ে, লাইলা মাজনুর প্রেম দিয়ে আল্লাহর প্রেম শিখাচ্ছে, আউযুবিল্লাহ। আল্লাহর ভালোবাসা শেখার জন্য কোরআন হাদিসে ভালোবাসার কথা নেই, নবী সাল্লাম ভালোবাসার কথা শেখাননি, যে লাইলা মাজনুর লম্পটদের কিচ্ছা কাহিনী দিয়ে আল্লাহর ভালোবাসা শিখাইতে হবে, এর নাম ইসলাম? এই লাইলা মাজনুর কিচ্ছা কাহিনী দিয়ে এই পীরেরা যে আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা শিখেছে, তার কারণে আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবকরা প্রেম করা শিখেছে, সেটা ভালো করে। কারণ অপরাধ মনে করেন, আমি কয়েক যুবককে দেখেছি যারা এই প্রেম করে এসছে, তারা মনে করে যে আমি প্রেম করেছি ওর সাথে, জড়া করেছিলাম বিয়ে করার, এখন যে আমি বিয়ে করতে পারলাম না বা করলাম না, তাহলে আমি তো অনেক গুনাহগার। আর এটা জানে না যে আমি যে অবৈধ প্রেম করেছি, ওর বাবাকে জানতে দিন বাবাকে প্রস্তাব দিতাম, আমি এলাকা যে গুপ্ত প্রেম করেছি, কাবিরা গুনাহ জেনা করেছি, এই টের পাই না সে যত বড় হারাম কাজ করেছি আমি। তবে আমাদের দেশে যে শিক্ষা দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে, কোথায় আসাতিরুল আউয়ালিনের শিক্ষা দেওয়া হয়েছে? লাইলা মাজনু, প্রথম কথা শুনে রাখুন, লাইলা মাজনু কোন মানুষ ছিল কি না কি কিচ্ছা কাহিনী আল্লাহ পাক জানে, প্রথম কথা। দুই নম্বর কথা, যদি থেকেও থাকে তারা কোন ভালো মানুষ ছিল না, ভালো মানুষ এসব নোংরামি করতে পারে, প্রেম করে বলতে পারে? আল্লাহ পাক কোরআনে কারিমে আমি আমার বিভিন্ন আলোচনায় যেখানে মুসলিম সমাজে অশ্লীলতা কেন ছড়ায় এবং অশ্লীলতা আকে যে ছড়ানোকে বন্ধ করার যে পরিকল্পনা, যে আমার আলোচনাটা আছে তাতে বলেছি, আল্লাহ পাক কোরআনে ওয়ালা মুত্তাখিজি আহদান, তোমরা যেসব মেয়েকে পাত্রীকে দেখে বিবাহ করবে এবং যেসব পাত্রকে দেখে মেয়ের বিবাহ দিয়ে বোনের বিবাহ দিবে, সেই ক্ষেত্রে দেখবে এরা গুপ্ত কারোর সাথে সম্পর্ক তো রাখত না, এর গুপ্ত প্রেম তো কারোর সাথে নেই, এইটা দেখতে বলা হয়েছে। তার মানে গুপ্ত প্রেম রাখা কোরআন এবং হাদিসের আলোকে হারাম কাজ। আর স্কুল কলেজ মানে প্রেম থাকতে হবে, এক যুবতীর আর এক যুবকের সাথে অবশ্যই প্রেম থাকতে হবে। স্কুল কলেজ পড়া কয়েকজন ছিল আমাকে, অনেক কাল আগের কথা বলছি, 10-15 বছর আগের কথা বলছি, আমাকে বলছে যে ইউনিভার্সিটির পরিবেশে ভাই আমরা পড়াশোনা করি, আমরা এককালের আমার পরিচিত বন্ধু বান্ধব, তারা বলছে পড়াশোনা করি, সেখানে যদি কোন একটি মেয়ে তার যদি প্রেমিক না থাকে, মানে কোন সহপাঠীর ছেলের সাথে কোন তার প্রেম আলাপ না থাকে, চিঠিপত্র লিখা অথবা মোবাইলে কোন যোগাযোগ না থাকে, তার মানে সে ক্লাসের সাথী সঙ্গীদের কাছে একেবারে নিকৃষ্ট। কেমন মেয়ে তুমি যে তোমার কারোর সাথে প্রেম নেই, আরে কেমন বোকা ছেলে যে তোমার কোনো মেয়ের সাথে প্রেম নেই, এই জেনার পরিবেশ বিরাজ করছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, প্রাইমারি থেকে শুরু করে দিচ্ছে চিঠিপত্র পড়ানো লেখা, আর হাই স্কুলে গিয়ে একটু ট্রেনিং বাড়লো, আর কলেজ ইউনিভার্সিটি গেলে তো ওপেন হয়ে গেল। যদি পীরেরা যদি এই প্রেম লাইলা মাজনুর প্রেম দিয়ে ইসলাম শিখাতে চায়, তাহলে আমাদের ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আর কি শিখবে? অর্থাৎ প্রেম করা অবাধন, প্রেম করা ভালো কাজ। কারণ এই প্রেমের উদাহরণ দিয়ে সুফিবাদের কিতাবে পীরেরা এইসব কথা শিখিয়েছে আমাদেরকে। আসাতির কিস্সা কাহিনীর কথা বলতে গিয়ে এত কথা বেড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলম বলছেন যে আয়াত যখন কোরআনে কারিমে শোনানো হইত, তখন ওয়ালিদ বিন মুগিরা আর এরকম কাফের মুশরিকদের মক্কার নেতারা আর এইরকমই আজকালকার জামানার ইসলাম দ্রোহী যারা ইসলামের শত্রু নাস্তিক বিধি মুনাফিক মুসলিম সমাজ যারা আছে, তারা বলে কোরআন 1400 বছর আগে পচা শোনা বই, আজকাল পৃথিবী এত এগিয়ে চলে গেছে, সায়েন্স টেকনোলজির যুগ, আজকাল ইলেকট্রনিকের যুগ, এই যুগে কোরআন সমস্যার সমাধান কি করে দিতে পারে? এরা সেই কাফেরদের মতোই, কোনো পার্থক্য নেই। যারা বলতো আসাতুরুল আউয়ালিন, কোরআন হচ্ছে প্রাচীন যুগের উপকথা, মানে কিচ্ছা কাহিনী, বানানো কথাবার্তা, এসব কথার কোনো ভিত্তি নেই, এসব আল্লাহর আল্লাহর নাজিল কিতাব নয়, আর এসব আমাদের সমস্যার সমাধান করতে পারে না। আল্লাহ পাক সতর্ক করছেন, সানাসামু আলাল খুরতুম, ওয়াসামা ইয়াসাম মানে দাগ দিয়ে দেওয়া, দাগিয়ে দেওয়া, আর খুরতুম মানে সুর হয়, সুর কিসের হয়, হাতের হয়। আল্লাহ পাক রাব্বুল্লাহ বলছেন ওই ব্যক্তি, যেই ব্যক্তির মধ্যে এই খারাপ দশটি গুণ আছে, আর যে বলে কোরআন হচ্ছে প্রাচীন যুগের উপকথা, এইসব মিথ্যা কিচ্ছা কাহিনী, তার সুরের উপর আমি দাগিয়ে দেব। নাকের অর্থে নিলাম, আর নাকের উপর আল্লাহ পাক দাগ দিতে চেয়েছেন কাফের, নাকের উপর দাগ দেওয়া মানে একটা বলা হয়েছে যে দুনিয়াতে তাকে লাঞ্ছিত করব। নাকের উপর যদি দাগ থাকে এখানে, তাহলে সকলে নজর আসবে, আর শরীরে গায়ে দিগুড়ি যদি দাগ দাগ থাকে তো একটু ঢেকে ঢুকে রাখা যাবে, হাতে পায়ে কোনো দাগ থাকবে, কিন্তু নাকের উপর দাগ থাকলে ও ঢেকে রাখা যাবে না, নজরে পড়বে পড়বে। তো এমন ভাবে লাঞ্ছিত করবো যে সবার সামনে তার মুখোশ খুলে দেব। সানাসমালাল খতমের একটি অর্থ দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়াতে এই কাফেরকে আমি লাঞ্ছিত করব, সবার কাছে অপদস্থ হবে, স্পষ্ট উঠবে বিশ্ববাসীর কাছে যে এরা জালেম ছিল, আবু জাহাল, আবু লাহাব, ওয়ালিদ বিন মুগিরা, উতবা, শাইবা, রাবিয়া, স্পষ্ট হয়ে উঠেছে সারা বিশ্ববাসীর কাছে যারা অপরাধী ছিল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রহমতুল্লিল আর বিশ্ব জাহানের রহমত স্বরূপ তাদের জন্য এসেছিলেন, এবং তাদের ঘরে, তাদের বাড়িতে, তাদের শহরে এসেছিলেন, তারা তাকে অস্বীকার করেছে, তার কদর করেনি তারা, স্পষ্ট হয়ে গেছে। আরেকটি অর্থ হচ্ছে কেয়ামতের কথা বলা হয়, সানাসামু আলাল খুরতুম, নাকের দাগায় দাগিয়ে দেবো মানে জাহান্নামের আগুন দিয়ে দাগ দেব, জাহান্নামের আগুনে শাস্তি দেবো, কালো করে দেবো তাদের চেহারাকে, এই কথা বলা হয়েছে এই আয়াতে। তারপরে আল্লাহ ফাকর রব্বুল আলামিন একটি সত্য ঘটনা, সত্য কাহিনী বয়ান করেছেন, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতের পূর্বে ঘটেছিল। এই ঘটনা কোথায় ঘটেছিল এই নিয়ে দুটি মত আছে, আর কোথায় ঘটেছিল এটা জানি আর না জানি, আসল ঘটনা জানলেই যথেষ্ট নসিহতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনে কিন্তু যত ঘটনা বয়ান করেছেন, সাধারণত জায়গা স্থান এইসব বয়ান করতে যাননি, কারণ আসল ঘটনা কোরআনে কিন্তু যা বয়ান করা হয়েছে তা সত্য, এবং সত্য ঘটনা থেকে যা শিক্ষণীয় বিষয় আছে জায়গা জানেন আর নাই জানেন, সে ভারতেই ঘটুক, আর আরবে ঘটুক, আর আজমে ঘটুক, আর সিরিয়াতে ঘটুক, সামে ঘটুক, আর এমানেই ঘটুক, যেখানকারই ঘটনা হোক না কেন, আসল ঘটনা থেকে আপনি শিক্ষা নিতে পারবেন এবং আপনার জীবনে সংশোধন করতে পারবেন, যে আমি এরকম হলে আমার উপরে এরকম বিপদ আসতে পারে, আমি যদি এরকম ভালো হই তাহলে আল্লাহ পাকের এরকম আমার উপর রহমত হতে পারে, এইটুকু শিক্ষা নেওয়া ঘটনা থেকে, ভালো শিক্ষা নেওয়া এবং খারাপ যেসব দিক রয়েছে সেগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। তো এই ঘটনা হচ্ছে বাগানের মালিকদের ঘটনা। এই ঘটনা আমরা ছোটকালে যখন প্রথম বক্তব্য ট্রেনিং করতাম তখন প্রথম এগুলো দিয়ে শুরু করতাম, ছোট্ট একটা ঘটনা বয়ান করতে হবে, পাঁচ মিনিটের সময় দেবে, আর ওটা দিয়ে শুরু করতে হবে, বাগানওয়ালাদের ঘটনা বললাম। এই বাগানওয়ালারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এবং ঈসা আলাইহিস সালামের পরে জামানার এই ঘটনা, তারা আহলে কিতাব ছিল, একটি মত হিসাবে তারা ইয়ামানের সানা, যে রাজধানী আছে বর্তমান রাজধানী সানা, সে সানা থেকে মাত্র 6 কিলোমিটার দূরে তাদের বাসস্থান ছিল, এলাকা ছিল, এই বাগান ছিল ওখানে, আর বাগানের মালিকেরা ওখানে বাস করত। আর একটি মত কেউ কেউ বয়ান করেছে যে এটি আবেসিনিয়া হাবসার ঘটনা, হাবসাতে খ্রিস্টানরা বাস করত, সেখানকার ঘটনা। যাই হোক, এই ঘটনা ছিল বাগানওয়ালাদের ঘটনা। বাগানের মালিক প্রথম যে বৃদ্ধ মালিক ছিল তার কয়েকজন ছেলে ছিল, এই বাগানের মালিক আল্লাহওয়ালা মানুষ ছিল, সে বাগানে বিভিন্ন রকম ফল হতো, আঙ্গুর হতো, বিভিন্ন রকম আরো ফল ছিল, সে সব ফল থেকে এবং তাতে চাষাবাদ হতো, সেখান থেকে ফসল আসত, জমি জায়গার মালিক ছিল। কি হচ্ছে, এগিয়ে চলে আসুন, যদি জায়গার অভাব হয় তো এগিয়ে আসুন, এসেছেন সবাই, খুলছেন কেমন বাইরে। তো এই বৃদ্ধ মানুষ এক বছরের ছেলে মেয়েদের খাবারের ব্যবস্থা ওই বাগান থেকে রেখে নিয়ে বাকি যেটা বাঁচত আল্লাহ রাস্তায় দান করে দিত, গরিব মিসকিনকে দান করত। এবং দান করার পন্থা সম্পর্কে তার স্ত্রী কিতাবাদী বিভিন্ন পন্থা এসেছে, সেগুলি অত খুঁটিনাটি না জানলে চলে, এক কথা সে আল্লাহ রাস্তায় বাকিটা দান করে দিত। যারা আসত যেদিন বাগান থেকে ফল পারত সেদিন যত মিসকিন আসত সকলকে দিত, এবং তারপরে আল্লাহর যে হক রয়েছে সেসব হক আদায় করত, পাড়া প্রতিবেশীর হক রয়েছে সেসব হক আদায় করত, আত্মীয় স্বজনের হক আছে সেসব হক আদায় করত। যখন এই বৃদ্ধ মারা গেল, বাগানের মালিক সতলোক মারা গেল, তার ছেলেরা বেশি চতুর, অতি চালাক, ওরা বললেন আমার বাবা নির্বোধ বোকা ছিল। এমন কাছে রহমতুল্লাহ আলী তাদের এই ঘটনা বয়ান করতে গিয়ে বলেছেন তাদের মন্তব্যের কথা, যে তারা তাদের বাবা সম্পর্কে কি বলল, যে কালু লাকাদ কানা আবুনা আহমাক, আমাদের বাবা আহম্মক লোক ছিল, আমি বুঝলাম তো আমাদের হোসেন বুঝলাম, মানে বেকুফ লোক ছিল, বুদ্ধি কম ছিল। আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিছু ছেলেরা পড়ে যান্ত্রিক সভ্যতার যুগে বাবা যদি দিনদার ধার্মিক হয়, আর যদি মামাদের পাবন্দী করতে বলে, যদি মেয়েকে বলে পর্দার পাবন্দী করতে, তারপরে ওই বাবা সবার বাবা অত্যন্ত জ্ঞানী মানুষ, আল্লাহ আল্লাহ মানুষ, পরিষ্কার মানুষ, এবং সবচেয়ে জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দিনের পাবন্দী করে, আল্লাহ কোরআনে কেন বলেছে। আজকালকার ছেলেরা কি মন মানসিকতা নিয়ে বড় হচ্ছে চিন্তা করতে পেরেছেন আপনি? বাবা বৃদ্ধ হয়ে গেছে, হয়তো বেঁচে আছে, আর কিছু করতে পারবে না আমাদের, এখন আমরা স্বাবলম্বী হয়ে গেছি, এখন আমরা স্বাবলম্বী হয়ে গেছি, এখন আমরা আয় উপার্জন করতে পারছি, অথবা বাবা মারা গেছে, আমার বাবা না দুনিয়া সম্পর্কে কিছুই খুব রাখতো না, আমার আব্বার ওই বুদ্ধির অভাব ছিল, আমার আব্বা আমাদেরকে ওই মাদ্রাসায় দিয়ে দিয়েছে, ফকিরের বিদ্যাটি দিয়ে দিয়েছে, হ্যাঁ আমার আব্বা আমাদেরকে হাফেজ করেছে, যদি আমাদেরকে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি দিত, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতো, তো কত না আমরা উন্নতি করতাম দেখছেন, অথবা যদি আমাদেরকে এইরকম পড়ার সুযোগটা দিত, এইরকম অনেক ভালো ভালো স্কুল ছিল সেগুলিতে যদি পড়াইতো, তাহলে আমরা অনেকে এগিয়ে যেতে পারতাম, আমাদেরকে স্কুলে পড়ে গেছে, আমাদের যদি ওই মিশনারি স্কুলে দিত, ওই খ্রিস্টানদের যে মিশনারি স্কুল আছে সেখানে দিত, তাহলে আমরা অনেকে এগোতে পারতাম। অথচ বাবা তাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী, জানে যে খ্রিস্টান মিশনারি স্কুলে দিলে আমার ছেলে খ্রিস্টান হয়ে বেরিয়ে আসবে, সুতরাং আমার ছেলেকে আগে মুসলমান রাখতে হবে, তারপরে তাকে দুনিয়ার শিক্ষা দিতে হবে, এমন জায়গায় আমাকে পড়াইতে হবে যেখানে ডাক্তার হলেও মুসলিম ডাক্তার হয়ে বেরিয়ে আসে, নাস্তিক আর বেদিন খ্রিস্টান ডাক্তারের প্রয়োজন আমার নেই, মুসলিম ডাক্তার হয়ে আসে, দারোগা হয়ে আসবে, অফিসার হয়ে আসবে, মন্ত্রী মিনিস্টার হবে আমার ছেলে, কিন্তু মুসলিম যেন হয়ে আসে। বাবা এইসব চিন্তা করেছে, কিন্তু ছেলে বোকা ছেলে এতদূর চিন্তা না করে নিজের বাবাকে বোকা মূর্খ আহমক বলে। তো এইরকমই এই লোকগুলি ছিল, এই যুবকরা তারা কি বলল, বলল লাকাদ কানা আবুন আহমক ইন কানা ইয়াসিফু মিন হাযিহি শাইআনিল ফুকারা, এত ফকির মিসকিনকে দেয় নাকি, আর দেওয়ার দরকারই বাকি, আর জানাবারই কি দরকার, চুপচাপ থেকে বাগান থেকে আমরা ফল কেটে নিয়ে চলে আসবো, ফসল কেটে নিয়ে চলে আসবো, ফল পেড়ে নিয়ে চলে আসবো, জানাবার কি প্রয়োজন ছিল। বাবা জানিয়ে দিত, ঘোষণা করে দিত যে আজকে আমরা বাগানে ফল পাড়তে যাব, আজকে আমাদের কাটা মারা হবে, ফকির মিসকিন যা আসবে সবকে দেব। এরা না জানতে দেবে না, চুপচাপ রাতারাতি যুক্তি করলো যে রাতে গিয়ে আমরা গাছের ফল সব পেড়ে নিয়ে আসবো আর সব ফসল কেটে নিয়ে আসবো, সকাল হওয়ার আগে সব সাফ করে নিব, ফকির মিসকিন জানতে পারবে না, ফকির মিসকিনকে দিতে হবে না বাবার ইন্তেকালের পরে। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে এইরকম যুক্তি অবৈধ মিটিং করে তারা শুয়েছে, তাদের বের হওয়ার আগে আল্লাহ পাক বাগানকে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে, বাগানকে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। সকালবেলা যাচ্ছে বাগানের কাছে অন্ধকার হয়েছে, মানে সকাল এখন সকাল হয়নি, ভোরাতেই ফজর আগে যাচ্ছে, অন্ধকার অন্ধকার হয়েছে বাগান, আরে বাগানে রাত দিন আসি খুব সহজে আসে, বাগান খুঁজে পায় না কেন, বাগান নেই কেন, বাগানের জায়গায় এসে দেখছে খালি জ্বলে পুরো আছে, কিছুই নেই, বাগান নাই কেন। প্রথম বলল যে ইন্নাল্লাহ বললেন, মনে হয় রাস্তা ভুলে গেছি আমরা, রাস্তা হারিয়ে গেছে, আমার দেশে রাত্রে রাস্তা ভুলে যেত না, মানুষ ভুলে গিয়ে কোথায় যায় কোথায় চলে যেত, এটাকে অনেকে বলতে ভোলাতে ভুলিয়ে দিয়েছে, জানি না আপনার দেশে কথা আছে কিনা, মানে জিন ভোলাতে ভুলিয়ে দিয়েছে। তো যাই হোক, এসব ভুল কথাবার্তা, যাই হোক ওরা প্রথম বলল যে রাস্তা ভুলে গেছে, পরে আবার চিন্তা ভাবনা করে দেখছি যে কোন দিকে বাগান হতে পারে, কোন দিকে বাগান, বাগান তো এখানেই ছিল, আর রাস্তা কেন বলবো, রাস্তা বলুন, বললেন আমি না রোবন, আমরা কপাল পোড়া, হাই পোড়া কপাল, কি করেছি আমরা, খারাপ নিয়ত করেছি, আল্লাহ ধ্বংস করে দিয়েছে, বুঝতে পেরেছি। তারপরে খুব তওবা করা শুরু করলো এবং এক অপরকে তিরস্কার করা শুরু করলো ভাইরা, চার পাঁচ ভাই যা আছে তিরস্কার করা শুরু করলো, বলে তুই তো ইজাদ করেছিস, প্রথম যুক্তি তুই দিয়েছিস। ও বলছে তোকে যাবো দিচ্ছি করেছিলাম নাকি, তুই কেমন মত দিলি। এই এক অপরকে মালামত করা তিরস্কার করা শুরু করলো। আল্লাহ ফাকরা বলুন তাদের ঘটনা বয়ন করেছেন, শেষখানে তারা তওবা করলো। আল্লাহ পাক বললেন যে ঠিক আছে তোমাদের তওবা তো কবুল হলো, কিন্তু আল্লাহর আযাবে যে বাগান গেছে আর বাগান ফিরিয়ে পাবে না। কাযালিকাল আযাব ওয়াল আযাবুল আখিরাত আকবার, এই তো দুনিয়ার আযাব দিলাম, আখিরাতের আযাব আরো বড় শক্ত আছে, যদি তোমরা আখিরাত সম্পর্কে জানতে তাহলে আরো সতর্ক হতে। আল্লাহ পাক বলছেন যে আমি বাগানওয়ালাদেরকে যেমন করে পরীক্ষা করেছিলাম, যে তারা যখন অসৎ নিয়ত করেছিল তাদের বরকত ছিনিয়ে নিয়েছিলাম, তাদের বাগানকে আমি ধ্বংস করে দিয়েছিলাম, মক্কার কাফের মুশরিক কুরাইশদেরকে ওই রকমই পরীক্ষার সম্মুখীন করব আমি। মক্কার কাফেরদেরকে আল্লাহ পাক ওই রকম পরীক্ষা করলেন যখন নবী করিম শত্রুতা একবার বদ্ধ পরিকার হয়ে গেল, যে নবীকে ঠেকাতেই হবে, ইসলামের দাওয়াত বন্ধ করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্ভিক্ষ দিলেন মক্কায় সাত বছরের দুর্ভিক্ষ, নবী করিম সাহেব বদ্দুয়া, আল্লাহর নবী দোয়া করেন আল্লাহুম্মা জাল আলাইহি সেমিনা কাসমিন ইউসুফ, আল্লাহ এই মক্কার মুশরিক কাফের যারা আমার বংশ আত্মীয় হওয়া সত্ত্বেও এরা ইসলামের দাওয়াত তো কবুল করলো না, বরং আমাদের সাথে এত শত্রুতা করলো, আমার অনুসারী মমিন মুসলিমদের এত জুলম অত্যাচার নির্যাতন শুরু করলো, আল্লাহ এদের উপর দুর্ভিক্ষ তুমি চাপিয়ে দাও, দুর্ভিক্ষর আজাব, অনাহারের আজাব। কাসিমি ইউসুফ, ইউসুফ আলী ইসলামের জামানায় যেমন সাত বছরের দুর্ভিক্ষ হয়েছিল, ওইরকম আজাব চাপিয়ে দাও। এমন হয়েছিল মক্কার মুশরিক কাফেরদের কিছুই খেতে দিল না, এবং অনাহারে থাকতে পারত না, ছটপট করত। যখন মানুষ খুব অনাহারে থাকে তখন আকাশের দিকে তাকালে চোখ আন্ধা আধার হয়ে যাবে, চোখ অন্ধকার হয়ে যাবে না, ক্ষীরা তাড়ানায় ধোঁয়া ধোঁয়া মনে হয়তো। আল্লাহ পাক বলছেন ইয়াউমা তাতি আস-সামা বিদুখানি মুবিন, ওই দিনকে স্মরণ করো যেদিন আসমান স্পষ্ট ধোঁয়া প্রকাশ করবে, মানে ধোঁয়া মনে হবে। এ আয়াতের একটি তফসির হচ্ছে এই, আরেকটি তফসির হচ্ছে কিয়ামতের কাছাকাছি যখন পৃথিবী ধ্বংস হওয়ার সময় আসবে তখন আসমানে ধোঁয়া ধোঁয়া মনে হবে এবং পৃথিবী ধ্বংস হবে। যাই হোক, এখন আয়াতগুলি তর্জমা করি যে ঘটনার কথা বললাম, যে বাগানওয়ালাদের ঘটনা। ইন্না বালাও না হুম কামা বালাও না সাবাল জান, আল্লাহ পাক বলছেন যে নিশ্চয় আমি তাদেরকে পরীক্ষায় ফেলেছি। কাদেরকে? মক্কার মুশরিকদেরকে, কাফেরদেরকে, মক্কার কাফেরদেরকে পরীক্ষায় ফেলেছি বা পরীক্ষা করেছি। কামা বালাও না সাবাল জান না, যেমন আমি পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদেরকে। জান্না মানে বাগান, আর আসহাব মানে যারা বাগানওয়ালা, মানে বাগানের মালিক। তারা কখন পরীক্ষা করেছিলাম বাগানওয়ালাদেরকে? ইজ আকসামু, যখন তারা শপথ করে বলেছিল লায়সরে মুন্না মুসদেহিন, ভোর হতে হতেই তারা বাগানের ফল পেড়ে নিয়ে চলে আসবে, সকাল হওয়ার আগে আগে বাগানের ফল পেড়ে নিয়ে চলে আসবো, এবং যাতে কোন ফকির মিসকিন টিউব না পায় যে কখন বাগান থেকে ফল পাড়লাম, ফসল কাটলাম। ওয়ালা ইয়াস্তাসনুন, এবং তারা ইনশাআল্লাহ বলেনি, ইনশাআল্লাহ ভোরের আগে আগে পেড়ে নিয়ে চলে আসবো, যদি ইনশাআল্লাহ বলতো তবু আল্লাহ পাক হয়তো মাফ করে দিত। এই কথা আল্লাহ বলছে, ওয়ালা ইয়াস্তাসনুন, ইনশাআল্লাহ বলেনি। তাহলে ইনশাআল্লাহ যারা বলেন না তাদেরকে এখানে সতর্ক হওয়া উচিত, এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। আজকাল অনেক মুসলিম ইনশাআল্লাহ বলেন না, কেউ তো বলে না গাফিলতিতে, কেউ বলে না অজ্ঞতার কারণে, জানে তবু বলে না মানে গাফিলতিতে, তাই না? আর কিছু লোক আছে জানেই না, অজ্ঞতার কারণে বলে না, যে কোনো ভবিষ্যতের কথা বললে কি বলতে হবে, ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ বাড়ি যাব, ইনশাআল্লাহ ছুটি যাব, ইনশাআল্লাহ দেখা করব, ইনশাআল্লাহ দিয়ে দেব, ইনশাআল্লাহ বলতে হবে না, ইনশাআল্লাহ বলে না, অজ্ঞতায় বলে না, না গাফিলতিতে বলে না। আর এক শ্রেণীর লোকেরা আছে যারা ইনশাআল্লাহ বলাকে মানহানি মনে করে, ইনশাআল্লাহ বলবো বুঝে নিবে যে আমি মুসলমান, হ্যাঁ এমন কথাবার্তা বলবো যাতে বুঝছি না পারে আমি মুসলমান, আল্লাহর নাম পর্যন্ত নেব না কোনো কথায়। আজকাল যেসব প্রচার মাধ্যমে আলোচনা হয়, ইসলামিক আলোচনা ছাড়া বাকি আলোচনাগুলি সেগুলিতে দেখেন প্রাকৃতিক প্রাকৃতিক দুনিয়ার দুনিয়া আল্লাহর নাম পর্যন্ত নেই। মেডিকেলের আলোচনা হচ্ছে, সায়েন্সের আলোচনা হচ্ছে, আল্লাহর নাম পর্যন্ত নেই। যাদের টের না পায় যে মুসলমান বলছে, এটা মুসলমান বুঝতে না পারে কি ইমানের আশ্চর্য দুর্বলতা। ওয়ালা ইয়াস্তাসনুন, তারা ইনশাআল্লাহ বলেনি। এই জন্য ফাতাফা আলাইহা তায়ফুন মির রাব্বিকা, আল্লাহ পাক বলছেন হে নবী, সুতরাং আপনার রবের পক্ষ থেকে এক আযাব এসে আপতিত হল। তায়ফুন মানে আযাব, এক আযাব এসে পড়লো তাদের উপর, ওই বাগান আলাইহা মানে ওই বাগানের উপর। ওহমুন নায়মুন, সেই সময় তারা ঘুমিয়েই ছিল, ওই যে রাত্রে যুক্তি করেছে যাব ঘুমিয়েই ছিল, আর আযাব এসে গেছে ওই বাগানের উপর। ফাস বাহাত কাসারিম, সুতরাং ওই বাগান কেটে নেওয়া বাগান কেটে নেওয়া বা বাগানের ফল পেড়ে নিয়ে যে ধ্বংস হয়ে যায় গাছ বা ফসল ফসল কেটে নিয়ে যায় এবারে যেমন মাছ পড়ে থাকে ওই রকম অবস্থা হচ্ছে কাসারিম সারিম মানে টুকরো টুকরো করে দেওয়া হয় ওই চূর্ণ বিচূর্ণ আল্লাহ ফকরাবুল আলমিন করে দিয়েছেন ওই বাগানকে এইরকম হয়ে গেছে সকালে সকালে ফাতানা বা মুসবেহীন যখন ভোর হতে যাচ্ছে তখন এক অপরকে ডাক দিচ্ছে কয়েক ভাইয়ের বাড়ি পাশাপাশি বাড়ি এক ভাই উঠে চল চল চল চল যেতে হবে বাগানে যেতে হবে চল ফল ফল পাড়তে যেতে হবে ফসল কাটতে যেতে হবে অনেক দু আলাহার ফে চলো তোমাদের খেতে চলো সকালে সকালে ভোরে ভোরে তোমাদের সকালে চলো এন কোন তুমি সারে নিন যদি তোমরা ফসল কাটতে চাও বা ফল পাড়তে চাও সারমিন সংগ্রহ করতে চাও আরোহণ করতে চাও এসব বিভিন্ন অর্থ লোকেরা করেছেন সারম মানে কাটা আসলে ফান্তালাকু তারা চলতে শুরু করলো হাঁটতে শুরু করলো অহমিয়া তাখাফাতুন চুপি সুরে চুপচাপ আস্তে আস্তে করে হাঁটছে চুপি সুরে কথা বলছে এটা খাফাতুন আস্তে আস্তে করে কথা বলছে আশেপাশে গরিব মিসকিন আছে যদি জানতে পারে যদি কারা যাচ্ছে রে তো বাগানের মালিকরা যাচ্ছে কোথায় যাচ্ছে বাগানের দিকে তাহলে আমাদের পিছনে পিছনে ছুটে আসো বাগানে আর যখন ফল পারবো যখন ফসল কাটবো তখন ওরাও চাইতে আসো লজ্জাতে দিতে হবে আর আব্বা দিয়েছে আমাদেরকে দিতে হবে না জানতে দেবো না এটা খাফাতুন চুপি সুরে তারা কথা বলছে এবং হেঁটে যাচ্ছে ওই বাগানের দিকে কি জন্য চুপি সুরে তারা কথা বলছিল আল্লাহ ইয়াদখুলান নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন আজকে যেন তোমাদের কাছে মানে এই বাগানে কোন মিসকিন প্রবেশ না করতে পারে কোন গরিব মানুষ না আসতে পারে ওয়াগাদাও আলা হারদিন কাদেরিন এবং ভোরে ভোরেই তারা চললো গাদাও ভোরে ভোরেই তারা চললো আলা হারদিন কাদেরিন হারদিন মানে কুয়াতিন তাদের ক্ষমতাই তারা সক্ষম নিজেকে মনে করে মনে করলো যে আমরা যে যুক্তি করেছি পরামর্শ করেছি তা আমরা সক্ষম এবং আমরা নিজের ফল পেয়ে নিয়ে আসতে পারবো ফসল কেটে নিয়ে আসতে পারবো এক পয়সা একটা দানা একটা ফলও কোনো ফকির মিসকিনকে দেবো না আর খুব তাড়াতাড়ি আমরা সুখী হয়ে যাব যারা জাকাত দেয় না তা ওইরকম এক লাখ রিয়াল থাকে আড়াই হাজার রিয়াল চলে যাবে আড়াই হাজার রিয়াল থাকে অনেক টাকা হবে আর যদি কারো যদি আরো বেশি থাকে দু চার পাঁচ লাখ যারা আছে অনেক টাকা পাবো সবার এই টাকাতে আমার একটা অনেক কিছু হতে পারে একটা গাড়ি কিনতে পারবো কেন জাকাত দেবো আমি বাবা মাকে দেবো কেন এত টাকা মাসে দিই কেন দেবো আমি খরচ দেবো না তাদের এইভাবে যারা আত্মীয় স্বজনকে দেয় না যেখানে আল্লাহ পাক খরচ করতে বলে সেখানে খরচ করে না দিনের ক্ষেত্রে খরচ করে না মসজিদের খেদমতে খরচ করে না দিনের দাওয়াতের ক্ষেত্রে খরচ করে না তারা মনে করে যে এতে অনেক লস আমাদের হয়ে যাবে সকালে সকালে তারা একবারে বদ্ধপরিকার হয়ে সংকল্পবদ্ধ হয়ে যখন তারা পৌঁছিল সালাম্মা রাওহা যখন এই বাগানকে দেখল কিছুই পাচ্ছে না তো বাগান বাগানের যেখানে লোকেশন সেখানে এসে দেখছে বাগান নেই কালু তখন আপুষে তারা বলে ইন্নালা দলন আমরা রাস্তা হারিয়ে ফেলেছি দল মানে গুমরা হওয়া মানে ইমানের ক্ষেত্রে রাস্তা হারানোকেও গুমরা হওয়া বলে দলন বলে আর দলন মানে দুনিয়ার কোন রাস্তা হারিয়ে দেওয়াকেও দলন বলে জল্লান ইত্তারিক মানে রাস্তা হারিয়ে ফেলেছে এখানে দুনিয়ার ক্ষেত্রে রাস্তা হারিয়ে ফেলাকে উদ্দেশ্য করেছে আর সুরা ফাতিহাতে গায়রুল মাগদুব আলাইহিম ওয়াদ-দাল্লিন দলিন ওখানে মানে যারা ইমান ইসলামের রাস্তা হারিয়ে ফেলেছে তৌহিদের রাস্তা হারিয়ে ফেলেছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাস্তা হারিয়ে ফেলেছে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে ওখানে আর মাগদুব আলহিম বলে বোঝানো হয়েছে ইহুদিদেরকে ইন্নালা দল্লুন মানে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি বাগান অন্যদিকে আছে রে অন্ধকারে কোন দিক থেকে কোন দিকে আমরা চলে এসেছি তারপরে বলছে বল নাহ একটু পরে চিন্তা ভাবনা করার পরে বলছে বল না বরং নাহানু মাহরুম আমরা কপালপোড়া আমরা বঞ্চিত আজকে আল্লাহর রহমত থেকে বাগান নেই পুড়ে জেলে শেষ হয়ে গেছে কাল আওসাতহুম তাদের মধ্যে তিন চার ভাই ছিল তাদের মধ্যে যে ভালো মানুষ আওসাতহুম এটা সেই বলছেন আব্দুল আব্বাস রাজি আল্লাহ তাহলে খেয়ে আরো মানে ওদের মধ্যে তো ভালো তিন চার ভাই থাকলে একজন তো একটু ভালো হবে যে নিষেধ করেছিল যে না না যাক আব্বা যা করেছে করি না কেন করতে যাবে না কিছু মিসকিন দেবে না একটু কম করে দেবো কিন্তু দিব কিছু দেবে একেবারে মিসকিনকে মঞ্চিত করে দিবে এটা করবো না আব্বা কিছু করতো আমরা একটু কমই করলাম না হয় এ বুঝিয়েছিল একটু ভালো মানুষ যে ছিল ওদের মধ্যে বলল আলাম আকুল লাকুম তোমাদেরকে বলিনি আলাম আকুল লাকুম তোমাদেরকে কেন বলিনি লাউলা তো সাদ্য হুম যে আল্লাহর তসবি কেন করানো সুবহান আল্লাহ বলো তসবি করানো আল্লাহ পাক দিয়েছেন আল্লাহর দান সুতরাং আল্লাহর দান থেকে গরিব মিসকিনকে কিছু দিলাম আমি তোমাদের বলেছিলাম যে এরকম করিও না এত কৃপণত্ব করিও না কালু তখন তারা বলল সুবহান রব্বেনা এখন আল্লাহর তসবিহ করা শুরু করলো সুবহান রব্বেনা আমাদের রবের পবিত্রতা ঘোষণা করেছি ইন্না কুন্না যালিমিন আমরা সকলে জালেম হয়েছি জুলুম করেছি আল্লাহ মানে আমরা গুনাহ করেছি আমার অসৎ নিয়ত করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহানা রব্বানা ইন্নাকুল্লা জালেমিন, আর এই রকমের দোয়া ছিল ইউনুস আলাইহিস সালামের। দেখেন ওতেও কিন্তু দুটি বিষয় আছে, আর একটি বিষয় তাওহীদ আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। দেখেছেন ওতে শুধু অতিরিক্ত আছে লা ইলাহা ইল্লা আনতা, মানে কালিমা তাওহীদ আছে, আল্লাহ তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই। সুবহানাকা এরা বলেছে সুবহানা রব্বানা, আর সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন, এখানে হচ্ছে ইন্না কুন্না জালিমিন, আমরা জুলুম করেছি। তাহলে ইউনুস আলাইহিস সালাম যে দোয়া দিয়ে তওবা করেছিলেন, যে দোয়া পড়েছিলেন আল্লাহ পাক মাছের পেট থেকে উদ্ধার করেছেন, সেই রকম দোয়া পড়া শুরু করলো পরে তওবা করে সুবহান রব্বানা ইন্না কুন্না জালিমিন ফাক বালা বাযুন আলা বাযিয়া তালাওয়ামুন। তারপরে তারা যে কয়েক ভাই, তারা একে অপরকে তিরস্কার করা শুরু করলো, ভর্ৎসনা যাওয়া শুরু করলো, তুই তো খারাপ, তোর জন্য তো হয়েছে, তুই এত বাড়াবাড়ি করেছিস, তুই আমাদেরকে নিয়ে এসেছিস, আমাদের অত মন ছিল না, আমরা মনে করছিলাম যে ফকির করে দেবো, আমরা ওই করবো, একে অপরকে এরকম মালামত করা, মালামত মানে তিরস্কার করা বা ভর্ৎসনা করাকে বলা হয়। তাহলে ইয়াওয়াইলানা ইন্না কুন্না তাগিন, তারপরে তারা বলতে লাগলো যে হে দুর্ভোগ আমাদের, ইয়াওয়াইলানা মানে হে আমাদের দুর্ভোগ সর্বনাশ, ইন্না কুন্না তাগিন, আমরা সীমা লঙ্ঘন করেছি, আসা রব্বনা আন ইউবদিলানা খাইরা মিনহা, হতে পারে আমাদের রব প্রতিপালক আমাদেরকে এর চাইতে উত্তম প্রতিদান দেবেন, এর চাইতে ভালো বাগান আল্লাহ দেবেন আমরা যদি তওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি। ইন্না ইলা রব্বিনা রাগিবুন, নিশ্চয় আমরা আমাদের রবের দিকে ধাবিত হয়েছি, আল্লাহ তওবা করেছি, আর আমরা কৃপণতা করব না, আর আমরা গুনার উদ্দেশ্য করব না, আর আমরা আমার বাবা যেভাবে নেক কাজ করতেন সেই নেক কাজে আমরা বাধা সৃষ্টি করব না, বরং ওই নেক কাজকে আমরা চালিয়ে যাব। কাজালিকাল আজাব, এখন আল্লাহ পাক বলছেন তাদের কথা শেষ হলো, আল্লাহ বলছেন এইরকমই আল্লাহর আজাব এসে থাকে, অনুরূপ আজাব হয়ে থাকে। ওয়ালা আজাবুল আখিরাতে আকবার, এ তো দুনিয়ার আজাব ছিল যে তোমাদের বাগান ধ্বংস হয়ে তাতেই কত পেরেশান আছো, ওয়ালা আজাবুল আখিরাতে আকবার, পরকালের আজাবের চাইতে অনেক বড় অনেক গুরুতর মারাত্মক আল্লাহ পাকের আজাব রয়েছে। লাউ কান ইয়ালামুন, তারা যদি জানতো যে পরকালে কত শাস্তি হবে, তাহলে তারা সংশোধন করে নিত, দুনিয়ায় তো সংশোধন করে নিত এবং দুনিয়াতে কোনো পাপ করত না, আখিরাতের জীবনকে সুন্দর করে নিত। আল্লাহ ফাক রব্বুল আলামিন এখন মুত্তাকিনদের কথা উল্লেখ করছেন, যারা আল্লাহ ভীরু, মুত্তাকিন মানে যারা বেঁচে থাকে, কি থেকে বেঁচে থাকে, গুনার কাজ থেকে বেঁচে থাকে বা জাহান্নামে যাওয়ার কাজ থেকে বেঁচে থাকে, অর্থাৎ জাহান্নামে যাওয়ার কাজ হচ্ছে ফরজ আজব আদায় না করা অথবা হারাম নাজাইজ কাজ করা, হারাম নাজাইজ কাজ করে না আর ফরজ অজেবে কোন রকমের গাফিলতি করে না, মুত্তাকি তারা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের সম্পর্কে আল্লাহ ভীরু, ওর অর্থ আমাদের দেশে প্রসিদ্ধ সংযত, মানে যারা নিজেকে সংযত রাখে হারাম নাজাইজ থেকে ফরজ অজেব ছাড়া থেকে, নিশ্চয়ই লিল মুত্তাকিন, সংযতদের জন্য পরহেজগারদের জন্য ইন্দার অব্যাহীন তাদের রবের নিকট জান্নাতি নাইম, নিয়ামতের জান্নাত রয়েছে, নিয়ামতপূর্ণ জান্নাত রয়েছে, নিয়ামত থেকে নাইম, আর জান্নাতের একটি নামও জান্নাতের নাইম, যেমন জান্নাতুল ফেরদাউস, ওইরকম একটি জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল নাইম। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মুসলিম কখনো অপরাধীর মতো হইতে পারে না, কারণ মক্কার মুশরিকরা বলত যে আমরা ভালো কাজ করছি, যদি তোমরা জান্নাত পাও আমরাও পাবো, তোমরা যদি জান্নাত পাও আমরাও পাবো, তোমরা যদি ভালো কাজ করো আমরা ভালো কাজ করছি। এই শুরু সেই যুগের সাথে সীমিত না, আজকে নাস্তিকরা বলে আর তোমার নামাজ রোজা করে যদি ভালো কাজ করো তো আমরা তো জনকল্যাণমূলক কাজ করছি, হ্যাঁ আমরা তো জাতির সেবা করছি, আমরা তো দেশপ্রেমী, আমরা দেশের সেবা করছি, এরকম কথা শোনেন না, না জীবনে নামাজ পড়ে জামাত না জুমা না মসজিদে দেখা যায় না, সুদ থেকে বেঁচে আছে না ঘুষ থেকে বেঁচে আছে, তারাও বলে যে আমরাও ভালো কাজ করি। আল্লাহ ফাক রব্বুল আলামিন তাদের খণ্ডন করছেন, আফা নাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, আমি কি অনুগতদের, মুসলিম মানে আত্মসমর্পণকারী, মুসলিম ইসলাম থেকে মুসলিম, আর ইসলাম মানে আত্মসমর্পণ করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করা, আল্লাহ পাকের বিধান কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সামনে আত্মসমর্পণ করা, সিন্নাত হয়ে মেনে নেওয়া, এর নাম হচ্ছে ইসলাম, আর এটা যারা করে সে মুসলিম। আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতে বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসলিম, যেই ব্যক্তি কলিমার সাক্ষী দেয় এবং তার বাস্তবায়ন করে, কলিমার অর্থকে মেনে নেয়, সে ব্যক্তি মুসলিম। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করে সে মুসলিম, আর যে অবাধ্য করে সে মুসলিম হতে পারে না। মুসলিমের শাব্দিক অর্থই হচ্ছে আত্মসমর্পণকারী, অনুগত। আল্লাহ বলছেন, আমি কি মুসলিমদেরকে অপরাধীদের মতো করতে পারি? কাল মুজরিমিন, মুজরিম মানে অপরাধী, অপরাধী কাফের, যে আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে। অপরাধী হচ্ছে মুশরিক, যে বহুত্ববাদে বিশ্বাসী, এক আল্লাহর তাওহীদে বিশ্বাসী না হয়ে যারা শিরক করে থাকে, আকীদা আমলে যাদের শিরক আছে তারা অপরাধী। অপরাধী হচ্ছে মুনাফেক, যার অন্তরে কপটতা আছে, আল্লাহ বিশ্বাস নেই কিন্তু ভান করে ইসলামের। এইরকমই অপরাধী হচ্ছে বিদাতি, অপরাধী যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে না। অপরাধী হচ্ছে ফাসেক, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে, গুনাহে লিপ্ত থাকে। এসবগুলি হচ্ছে অপরাধী। অপরাধী মানে সামাজিক অপরাধ করলে অপরাধ হয়, আজকালকার নাস্তিকদের কথা, সেকুলারদের কথা, যারা দিনে বিশ্বাসী নাই তাদের কথা। অপরাধী বেনামাজি কোনো অপরাধী বলতে শুনেছেন আজকালকার জীবনে? মুশরিক কবরে সিজদা করে অপরাধী বলতে শুনেছেন? কিন্তু সবচেয়ে বড় অপরাধীরা, অপরাধী কে? যে সমাজ বিরোধী কাজ করেছে, হ্যাঁ, দেশ বিরোধী কাজ করেছে, হ্যাঁ, জাতীয়তা বিরোধী কাজ করেছে, অপরাধী এরা। হ্যাঁ, অপরাধী, কিন্তু এর চেয়ে তো বড় বড় অপরাধী আছে, মুশরিক বেনামাজি, যারা আল্লাহর হক নষ্ট করে, তার সবচেয়ে বড় অপরাধী, তাওহীদ নষ্ট করে। বিদআতী অপরাধী কোনো শুনেছেন? বিদআতি অপরাধী, কবরে চাদর চড়লো, ফুল চড়াইলো, কবরে খাসি জবাই করতে গেল, অথবা মিলাদ করে, কোনদিন শুনেছি যে অপরাধী বলে দিলছে? না, অপরাধী নাই, এরা অপরাধী, সবগুলি অপরাধী, মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল বলছেন, মুসলিমদের কি কি অপরাধীদের মত আমি করব? না, কখনো না। মা লাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হয়ে গেছে? মা লাকুম মানে কি ব্যাপার, বা মা লাকুম মানে কি হয়ে গেছে? কাইফা তাহকুমুন, তোমরা কেমন বিচার বিবেচনা করছো, কেমন ফয়সালা করছো? তাহকুমুন হাকামে হাকামে ফয়সালা করা, কেমন সিদ্ধান্ত পেশ করছো যে মুসলিম আর অপরাধী, মুসলিম কাফের, মুসলিম মুশরিক, আসন্নাতের অনুসারী আর বিদাতি, কি করে সমান হতে পারে? নামাজি বেনামাজি কি করে সমান হতে পারে? সৎ বা সৎ কি করে সমান হতে পারে? হালাল খায় আর হারাম খায় আর কি করে সমান হতে পারে? আল্লাহ পাক বলছেন, মা লাকুম কাইফা তাহকুমুন, কেমন কথা, কাইফা তাহকুমুন, তোমরা কিভাবে তোমরা এইরকম সিদ্ধান্ত পেশ করছো বা এইরকম বিচার করছো? আম লাকুম কিতাবুন ফিহি তাদরুসুন, এই যে তোমরা মন্তব্য করছো যে তোমরা যদি জান্নাত পাও মুসলিম, তো আমরাও পাব। আমলাকুম কিতাবুন, এসব কথা তো নিজে থেকে বলা যায় না। আমলাকুম কিতাবুন, তোমাদের কাছে কি এমন কোন কিতাব আছে, গ্রন্থ আছে? ফিহি তাদরুসুন, যাতে তোমরা এই কথাগুলি পড়ছ যে আল্লাহ প্রতি ইমান নিয়ে আসলেও জান্নাত পাওয়া যায়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চললেও জান্নাত পাওয়া যায়, আর মানবরচিত বিধান দিয়ে চললেও আমরা যে মক্কার কুরাইশ মুশরিক, আমরা বাগদাদা পূর্বপুরুষের ধর্মের উপর আছি, তিনি সচি মূর্তির পূজা করছি, আমরাও জান্নাত পাব, এর প্রমাণে তোমাদের কাছে কোন গ্রন্থ আছে, দলিল প্রমাণ আছে? আমলাকুম কিতাবুন, অথবা তোমাদের কাছে কোন কিতাব আছে, গ্রন্থ আছে, ফিহি তাদরুসুন, যাতে এসব কথা তোমরা পড়ে থাকো, দারাস তাদরুসুন মানে পড়া, অধ্যয়ন করে থাকো। ইন্না লাকুম ফিহি লামা তাখায়্যারুন, কি পড়ে থাকো? যে তোমাদের জন্য তাই আছে যা তোমরা পছন্দ করো, মানে তোমাদের মন মোতাবেক পাবে, তোমরা পছন্দ করো জান্নাত, জান্নাত পেয়ে যাবে, তোমরা পছন্দ করো আয়েশা আরাম, আয়েশা আরাম পেয়ে যাবে মরার পরে। এটা কি তোমাদের হাতে না তোমাদের কোন গ্রন্থে লেখা আছে? আমলাকুম আইমানুন আলাইনা বালেগ, আল্লাহ তিনটি কথা এখানে বলেছেন, কাফেরদেরকে তিনটি কথা বলেছেন, হয় তোমাদের কাছে কোন গ্রন্থ আছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ লিখে দিয়েছে, জানিয়ে দিয়েছে তোমাদেরকে যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি ঈমান নিয়ে আসো আর না আসো, তোমরা মুসলিম হও আর নাই হও, তোমরা ভালো করো আর মন্দ অপরাধ করো, তোমরা জান্নাত পাবে। আল্লাহকে লিখে দিয়েছেন না লিখে দেননি, একটি কথা বলেছেন। দ্বিতীয় কথা আল্লাহ বলছেন, আল্লাহ কিতাব নাজিল করেনি, কিন্তু আল্লাহ পাক কি কোন এমন তোমাদের সাথে পাকা পোক্তা ওয়াদা করেছেন, কোন মজবুত কোন রকমের প্রতিশ্রুতি আছে আল্লাহ? এই কথাটি আল্লাহ এই আয়াতে বলছেন, আমলাকুম আইমানুন আলাইনা বালেগা, অথবা তোমাদের জন্য সুদূর প্রসারিত কোন শপথ রয়েছে, আল্লাহ শপথ, আল্লাহ শপথ করে বলেছেন, মানে শপথ করে কি বলে, হ্যাঁ কোন পাকা কথা বলে, বলিষ্ঠ কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন এরকম প্রতিশ্রুতি দিয়েছেন শপথ করে এলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত, যে ইন্না লাকুম লামা তাহকুমুন, তোমরা তাই পাবে যার তোমরা বিচার বিবেচনা করেছো, যে আমরাও জান্নাত পাবো, আমরাও আরাম পাবো, আমরাও সুখ পাবো তোমরা যদি পাও। তারপর আল্লাহ পাক রব্বুল বলছেন যে আচ্ছা যদি এই কথার কেউ দায়িত্ব নেয় যে আমাদের কাছে গ্রন্থ আছে তাতে আল্লাহ লিখে দিয়েছেন যে আমরাও জান্নাত পাবো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি আর নাই মানি, কোরআনের প্রতি বিশ্বাস করি আর নাই করি, আমরা নামাজ পড়ি আর নাই পড়ি, আমরা জান্নাত পাবো, তাহলে এর দায়িত্ব কে নিচ্ছে? তোমাদের মধ্যে একজন উঠে বলুক দেখি। অথবা আল্লাহ যদি তোমাদের সাথে কোনো অকাট্য প্রতিশ্রুতি করে থাকেন, শপথ করে বলে থাকেন, এই কথার দায়িত্ব কে নিচ্ছে? কে বলবে যে আল্লাহ আমাদের সাথে প্রতিশ্রুতি করেছেন? এর প্রমাণ তোমাদের কাছে। আল্লাহ বলছেন সালহুম, হে নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদেরকে জিজ্ঞাসা করুন, এই কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করুন, এইরকম অপরাধীদেরকে জিজ্ঞাসা করুন, আইয়াহুম বিযালিকা যাঈম, এর দায়িত্ব কে নিতে প্রস্তুত, কে দায়িত্ব নেবে যে আল্লাহ হয় তাদেরকে গ্রন্থে জানিয়েছেন যে তোমরাও জান্নাতি যেমন মুসলিমরা জান্নাতি, তোমরাও সুখী যেমন যারা মমিন মুসলিম আল্লাহ প্রতি ইমান রেখেছে, রাসূলের প্রতি ইমান রেখেছে, পরকালে ইমান রেখেছে, তারাও যেমন জান্নাতি সুখী, তোমরাও সুখী হবে। অথবা তোমাদের জন্য আল্লাহ প্রতিশ্রুতি করেছেন অকাট্য প্রতিশ্রুতি, কে এই দায়িত্ব নিয়ে বলতে পারে বলো? তৃতীয় কথা আল্লাহ বলছেন আমলাহুম শুরাকা, আল্লাহ লিখেও দেননি কোন গ্রন্থে বা কোন চিঠিতে পত্রে, আর আল্লাহ ফাকর রব্বুল আলামিন কোন প্রতিশ্রুতি করেননি, কিন্তু তোমাদের অনেক দেবতা আছে যেগুলি আল্লাহর শরীক পার্টনার মনে করো, আর তারা এই ক্ষমতা তাদের হাতে আছে যে তোমাদেরকে জান্নাত দেবে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন মমিন মমিনাতকে জান্নাত দেবেন, আল্লাহ ফাকর রব্বুল আলামিন রাসূলুল্লাহর অনুসারীদেরকে জান্নাত দেবেন, আল্লাহ ফাকর রব্বুল আলামিন নামাজি ধার্মিককে জান্নাত দেবেন, আল্লাহ ফাকর রব্বুল আলামিন যারা সৎকর্মশীল সালেহীন নেক লোক তাদেরকে জান্নাত দেবেন, মুত্তাকিকে জান্নাত দেবেন, আর মুত্তাকিনদের বিপরীত হচ্ছে মুজরিমিন, তোমরা যে অপরাধে কাফের মুশরিক মুনাফিক পাপিষ্ঠ বিদাতি তোমাদেরকে আল্লাহ জান্নাত দেবেন, এ কথা যদি বলো তাহলে এটা জান্নাত তোমাদের যারা পার্টনার আছে শরীক আছে দিক দিতে পারবে? আল্লাহ জিজ্ঞেস করছেন না তোমাদের দেবী দেবতা কেউ আছে দিতে পারবে, না জিলানি দিতে পারবে, না চিষ্টি দিতে পারবে, না আর কেউ যাদেরকে সেজদা করছো তারা দিতে পারবে, আছে কেউ? আল্লাহ তাই বলছেন আমলাহুম শুরাকা, অথবা এই মুশরিকদের কোন পার্টনার আছে, অংশীদার আছে দেবী দেবতা পূজনীয় উপাস্য, ফালিয়াতুল শুরাকা, ওই শরিকগুলোকে নিয়ে আসুক আর কথা বলিয়ে দিকে আমার সামনে, একে এসে বলুক জিলানি বলুক যে আমি আমার মুরিদানকে সাথে জান্নাত নিয়ে যাবো, চিস্তি এসে বলুক যে আমার মরিদান আমার তরিকা যারা চিস্তিয়া তরিকা আছে সাবেরিয়া তরিকা আছে সবকে জান্নাত নিয়ে যাবে, বলুক আমার সামনে এসে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক বলছেন এইরকম যারা দেবী দেবতার পূজা করেছে, যারা তৃপ্তবাদ বিশ্বাসী খ্রিস্টান জগৎ, তাদেরকে বলা হচ্ছে তোমাদের পার্টনার এসে ঈসা আলাইহিস সালাম বলুক, মরিয়ম এসে বলুক যে আমরা এদেরকে জান্নাত নিয়ে যাবো, আল্লাহ তুমি মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে আর আমরা এদেরকে জান্নাত নিয়ে যাবো। আমলাহুম শুরাকা, তাদের শরীকরা রয়েছে, ফালিয়াতুল শুরাকাহিন, তাদের এই শরীক অংশীদারদেরকে নিয়ে আসুক, ইন কানু সাদিকিন, যদি তারা সত্যবাদী হয়, যদি তারা সত্যবাদী হয়, তাহলে সত্যবাদী নয় নিয়ে আসতে পারবে না, তার মানে তারা সত্যবাদী নয়, তারা তাদের দাবিতে মিথ্যুক। আল্লাহ ফাকর রব্বুল আলামিন তারপরে আরেকটি প্রসঙ্গ উল্লেখ করছেন, তা হচ্ছে নামাজি আর বেনামাজিদের প্রসঙ্গ। আল্লাহ পাক কিয়ামতে হাসরের মাঠে বিচার দিবসে নামাজি এবং বেনামাজিতে পার্থক্য করবেন, চিহ্নিত হয়ে যাবে যে কে নামাজি কে বেনামাজি। অথবা নামাজ যদি কেউ পড়ে থাকে আল্লাহ সন্তুষ্টির জন্য পড়েনি, মানুষের ভয়ে পড়েছে, কখনো শ্বশুর বাড়ি গেছে, শ্বশুরের লজ্জায় ভালো মানুষ পরিবার মানুষ শ্বশুরের ভয়ে নামাজ পড়েছে, বাবা খুব আল্লাহ আল্লাহ মানুষ বাবার ভয়ে নামাজ পড়েছে, কফিল খুব ভালো মানুষ নামাজি লেবারদের ভালোবাসে কর্মচারীদের ভালোবাসে ওদের বেতন বাড়ায় তখন নামাজ শুরু করে দিয়েছে, কফিল যেদিন আসে আগে এসে প্রথম কাতারে হাজির, আর আজকে কফিল নেই মাসে আজকে আসেনি বা কোম্পানিতে আসেনি কোনো নামাজ নেই আউট। মুনাফেকেরা মুনাফেক যারা লোক দেখানো নামাজ পড়ে মানুষকে খুশি করার জন্য এরা মুনাফেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যারা লোক দেখানো সালাত আদায় করবে নামাজ পড়বে তারা কি করলো ফাকাদ আশরাকা, শিরিক করলো মুশরিক হয়ে গেল। অমন তাসাদ্দা কায়রাই কেউ দান খেরা যদি দেখাবার জন্য পারে সাদকা করে দেখাবার জন্য বলুন আমাদের ওয়াজ মাহফিলে যে কালেকশন গুলি হয় না জলসায় বড় বড় পয়সা আলাদা যা মনে হচ্ছে পড়ে না কিন্তু এত হাজার টাকা আমি দান করলাম এত হাজার টাকা আমি দান করলাম বাকি সব কিন্তু আর দেখা গেল দু চার মাস পরে যখন কালেকশন করতে যাচ্ছে ফাঁকি কিছুই দেবে না তিক্ত অভিজ্ঞতা আছে দীর্ঘদিন আমি মাদ্রাসায় চাকরি করেছি আমার এই ইসলামিক সেন্টারে কাজ করার আগে তো মাদ্রাসার বাৎসরিক জলসা হইত আর প্রায় দেখা যেত যে দুশো আড়াইশো মন ধান উঠে গেছে আর ধানের সিজনে ধান উঠাতে গিয়ে যারা আমাদের ওই চায় চাঁদা আদায়কারী যারা আর ওরা গিয়ে পরেশান হয়ে যায় যে দিতে চেয়েছে দশ মন ও এক মন দেয় লোক দেখানো তো আল্লাহ ফাক রব্বুল আলামিন এখানে নামাজি এবং বেনামাজিকে যে চিহ্নিত করবেন কিয়ামতের মাঠে কিভাবে তার কথা উল্লেখ করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন সেই দিনকে স্মরণ করো উজকুর এখানে উজ্জ আছে তাফসীর কারগণ বলে থাকেন বিষয়ে যেখানে ইয়াউমাতে জবর হয়েছে যারা গ্রামার বুঝে উজকুর ইয়াউমা ওই দিনকে স্মরণ করো যেই দিন কি হবে ইউকশাফা আন সাকিন সাক মানে হচ্ছে গোছা গোছা কোনটাকে বলে পায়ের গোছা কোনটাকে কেউ দেখেন তো দেখি পায়ের গোছা হ্যাঁ পায়ের গোছা হচ্ছে হাঁটু থেকে টাকনার মাঝের অংশটুকু ঠিক আছে হাঁটু থেকে টাকনার মাঝের অংশটুকু যে আছে গোস্ত আছে আর হাড্ডি আছে এটা হচ্ছে গোছা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাক মানে পায়ের গোছা খুলবেন কার কার পায়ের গোছা আল্লাহ পাক আস্তে করে বলছি কারণ ভয় লাগছে কি যে আল্লাহর আবার গোছা আছে নাকি আমরা তো এতদিন জেনে আছে আল্লাহ নিয়ে তাক কার তারপর গোছা কিসের সব অস্বীকার অস্বীকার আল্লাহর চেহারা অস্বীকার আল্লাহর হাত অস্বীকার আল্লাহর চোখ অস্বীকার আল্লাহর গোছা অস্বীকার সব অস্বীকার এই বিদাত আমাদের মগজে যেহেতু ঢুকে আছে এখন আস্তে কথা বেরোচ্ছে অনেকের অনেকে মানে বিধাগ্রস্ত কি বলবো কার সাক আল্লাহ পাক ইউকশাফ কাশাফা একশাফ মানে খুলে দেওয়া উন্মুক্ত করা সেই দিনকে স্মরণ করো যেই দিন আল্লাহ পাক রব্বুল আলমী কি করবেন হ্যাঁ গোছা খুলে দেবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের গোছা আল্লাহ পাকের মধ্যে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনার চোখ কেমন আমার চোখ আমার মতো আমার চোখের মতো মানুষের মতো আপনি কি বলবেন আমার চোখ বানরের চোখের মতো বলবেন নাকি আমার চোখ হনুমানের চোখের মতো আমার চোখ কুকুরের চোখের মতো আমাদের বাড়িতে একটা বগরি আছে বগরি চোখের মতো বলবেন কখনো বলবেন না তাহলে আপনিও সৃষ্টি হনুমান বানরও সৃষ্টি সৃষ্টি আমার পার্থক্য সৃষ্টি কোনো কথা বলতে পারে না অনেক বুদ্ধি রাখে অনেক চালাক চতুর সেসব সৃষ্টি তারপরে আপনার চোখ বগরি ছাগলের চোখের মতো নয় বানর আর হনুমানের চোখের মতো নয় আপনার চোখ আমার মতো মানুষ মানুষের মতো চোখ রাখে তাহলে সৃষ্টি সৃষ্টিতে যদি এত পার্থক্য হয় তাহলে সৃষ্টির সোসায় কত পার্থক্য আল্লাহর চোখ আছে আল্লাহর চোখের মতো কোন চোখের সাথে কোন তুলনা চলে না আল্লাহ পাক রব্বুল আলমিনের গোছা আছে আমার সাফান সাথে আল্লাহর গোছার মতো কোন সৃষ্টির সাথে কোন তুলনা চলে না আল্লাহ পাক রব্বুল আলমিনের মুখমন্ডল আছে শেষ আছে চেহারা আছে আল্লাহ পাক রব্বুল আলমিনের মতো কাওয়াজ রব্বিকা মানে কি আপনার এটাকে কি বলা হয় চেহারা ওয়াজ আরবিতে ওয়াজ বলা হয় ওয়াজ রব্বিকা তোমার রবের ওয়াজ আর ওয়াজ কি আপনি বলছেন নাই আল্লাহ নিরাকার যার চেহারা আছে আবার নিরাকার হতে পারে নাকি গতকালকে আমাদের এক ভাই ভাই এসেছিলেন আবুল আখতার ভাই তো চরমনাইদের আকিদের একটা আকিদা বয়ান করলেন উনি কালকে রাত্রে ছোট মজুরি ছিল কিন্তু ওনারা ওই জোবাইলের এতে যাবেন আজকে রাত্রে আসবেন আপনাদের সুসংবাদ দিচ্ছি ওনারা আসবেন ওখানে আলোচনা হবে রাত্রে এসা করে হাজির হওয়ার চেষ্টা করবেন ওখানকার বক্তা যে তিনজন আছেন দুজনই ওয়াদা করেছেন আর হলে হয়তো আরেকজন যে আছেন তিনজনও আসতে পারেন ইনশাল্লাহ তারা তো এখানে আপনারা বসে আলোচনা তাদের শুনতে পারবেন ইনশাল্লাহ তো বললেন যে চরমনাইদের একটি আকিদা হচ্ছে যে আল্লাহ পাক একজন বিনা দাড়িওয়ালা সুন্দর যুবকের মতো দেখতে বিনা দাড়ি দাড়িবিহীন একজন সুন্দর যুবকের মতো আল্লাহ তাহলে আবার নিরাকার নাকি নিরাকার তো সুন্দর যুবক করে জানলে প্রথম কথা সুন্দর যুবকের সাথে তুলনা করা কুপুরি কথা তারপরে তোমাদের মতবাদে বলছে তোমরা একবার বলছে আল্লাহ নিরাকার আবার বলছে সুন্দর যুবকের মতো তারপর নিরাকার ও সুন্দর যুবকের মতো গ্রহণ করা হইল বুঝতে পারছেন না পারছেন না মেয়েরা আর গর্দনাকারী না, জানলে কেমন করে যে সুন্দর যুবকের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন তা জানা নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা আল্লাহর মতো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত কেমন জানা নাই, কিন্তু আল্লাহ পাকের হাত আছে। কারণ আল্লাহ পাক বলছেন বালিয়া দাহু মানসুতাতান, বরং তার দুই হাত প্রশস্ত উদার। দুই হাতের কথা খালাক তো দিয়া দইয়া, আমি নিজ হস্তে আমি সৃষ্টি করেছি আদম আলাইহিস সালামকে, ঠিক না? কোরআনে কারীম বারবার আল্লাহ পৌঁছে গিয়ে বলেছেন। আল্লাহ ফাকর রব্বুল আলামিনের তেমনি এখানে কিসের কথা আসলো, পায়ের গোছার কথা আসলো। একটি আকীদা তাহলে কোরআন থেকে শিখলাম যে আল্লাহ ফাকর রব্বুল আলামিনের কি আছে, আকার আছে, কিন্তু কেমন আমাদের জানা নেই। যতটা আল্লাহ পাক জানিয়েছেন ততটাই জানি, যতটা আল্লাহ রাসূল জানিয়েছেন ততটাই জানি। এই আয়াতের তাফসীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস সুনায় বুখারীর হাদিস, তাহলে আরো বিস্তারিত বুঝতে পারবেন যে এই সাগ গোছা কার গোছা এবং কেমন গোছা। কেমন তো জানা নাই, হাদিসও জানা নাই, কিন্তু কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলবেন তার গোছা। বলছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল ইয়াকশিফু রাব্বানা আন সাকিহি, আমাদের রব তার পায়ের গোছা খুলে দেবেন। এখানে আসলো না যে রব খুলবেন, ওখানে আছে ইয়া ইউসুফ আন সাকিন, গোছা খোলা হবে। কার গোছা খোলা হবে কোরআনে স্পষ্ট বলা হয়নি, তাই না? হাদিস স্পষ্ট করে দিল যে আমাদের রব তার গোছা কি করবেন, খুলে দেবেন। ফায়াসজুদু লাহু কুল্লু মুমিন ওয়া মুমিনা, প্রত্যেক মুমিন মুমিনাত নারী পুরুষ মুমিন কি করবে, সেজদায় পড়ে যাবে, সেজদা করতে পারবে। ওয়াইয়াবকা মান কান ইয়াসজুদু ফিদ দুনিয়া, শুধু বাকি থেকে যাবে কারা, যারা দুনিয়াতে সেজদা করেছে রিয়া আন দেখানোর জন্য, বললাম একটু আগে লোক দেখানো, অসম আতান অথবা শোনাবার জন্য যে লোকে যেন বলে যে আমি নামাজি, বেনামাজি না বলে। ফায়াজ হাবো লিয়াসজুদ, সেজদা করার চেষ্টা করবে। এই মুনাফিকরা যারা লোক দেখানো নামাজ পড়েছে, লোক দেখানো সেজদা করেছে, সেজদা করার জন্য চেষ্টা করবে। ফায়াউদু যাহরুহু তাবাকান ওয়াহিদা, তখন তার পিঠটা একেবারে কাঠের মতো সোজা শক্ত হয়ে যাবে। যে বাঁকা হচ্ছে আমাদের পৃষ্ঠ দেশ, সেটা বাঁকা হবে না, আর বাঁকা না হলে তার সেজদা করা যাবে না, কাঠের তক্তার মতো শক্ত হয়ে যাবে, এরকম গাছের কাণ্ডর মতো কাঠের তক্তার মতো শক্ত হয়ে যাবে। তাবাকান ওয়াহিদা সেজদা করতে পারবে। হাজাল হাদিস মুখারাজ ফি সহিহাইন, হাদিস বুখারী তো আছে মুসলিম আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কে সিজদা করার জন্য ডাক দেওয়া হলো, ইউ দাউনা ইলা সুজুদ, পায়ের গোছা আল্লাহ পাক খুলে দেবেন, এবং ইউ দাউনা ইলা সুজুদ, আহ্বান করা হবে সিজদার জন্য। আল্লাহ ডাকবেন যে আচ্ছা বলো যারা মুসলিম বলছো নিজেদেরকে সিজদা করো আমাকে। ফালা ইয়াসতিউন, অতঃপর তারা সিজদা করতে পারবে না। লোক দেখানো যারা সিজদা করেছে মোনাফেক, তারাও সিজদা করতে পারবে না। কাফের মুশরিক যারা মিথ্যা দাবি করে দেখিয়ে যদি সিজদা চেষ্টা করে পার পেয়ে যায় কোন রকম, তারাও সিজদা করতে পারবে না। কাফের মুশরিক খাসি আতান আবসারহ, তখন কি অবস্থা হবে, তখন তাদের দৃষ্টি লাঞ্ছনায় কি হয়ে যাবে, অবনত হয়ে যাবে। মানুষ যখন একেবারে লাঞ্ছনায় থাকে, হ্যাঁ যখন পরেশানিতে থাকে, তখন কি অবস্থা হয়, মাথা নিচে নেমে যায়। তার হাকহম জিল্লা, লাঞ্ছনা অপমান তাদেরকে ঢেকে নেবে। তার হাকহম জিল্লা, চারিদিক থেকে লাঞ্ছনার ভর্ৎসনা তাদেরকে একবার ঢেকে নেবে। ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদ, আল্লাহ পাক বলছে তাদেরকে পৃথিবীতে সেজদার জন্য ডাকা হইত, হাইয়া আলা সালাহ বলে ডাকা হইত, আসো নামাজ পড়ার জন্য, হাইয়া আলাল ফালাহ আসো মুক্তির জন্য বলা হইত। আর সালাতু খাইরু মিনান নওম, তোমার ঘুম চাইতে ফজর নামাজ অনেক অনেক উত্তম, আসো ডাকা হইত। উদাহরণ আইল সুইজ, এই এক দাওয়া হইত, ডাকা হইত। আর এক ডাকা হইত ইসলামিক আলোচনার মাধ্যমে, কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে। ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদ, এবং তাদেরকে আহ্বান, অথচ তাদেরকে আহ্বান করা হয়েছিল সেজদার দিকে, মানে নামাজের দিকে। ওহম সালেহুন, যেখানে আল্লাহ পাক কোরআন হাদিসে সেজদার কথা উল্লেখ করেছেন, মনে রাখবেন সেজদা মানে নামাজ সহ সেজদা, নামাজ সহ সেজদা, সেজদা মানে আলাদা করে একটা সেজদা ঠিকে নেবেন আর চলবেন। এক বিদাতি এক সিংহ লোকের আমাদের দেশে রয়েছে, কিন্তু ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ, নামাজ পড়া হলো ওই সেজদা দিয়ে ওর মন হলো না, সুন্নতি সেজদা দিয়ে ফরজ সেজদা দিয়ে ওর মন হলো না, ফরজ নামাজ পড়লে ফরজ সেজদা, তাই না? সুন্নত নামাজ পড়লো, সুন্নত নামাজের সেজদা, তা দিয়ে মন ভরল নামাজ নামাজ পড়ার পরে বসে কিছুক্ষণ পরে এদিক ওদিক দেখছি কেউ দেখছে নাকি একটা সেজদা দিয়ে টান দিয়ে মসজিদে বেরিয়ে চলে গেল। দেখেছেন এরকম বিদাত বিদাত বিদাত, কোন প্রমাণ নেই। যদি কেউ বলে ওকে বলবেন যে একটি হাদিস চাই, মাত্র একটি হাদিস চাই যে এইরকম সেজদা নবী করিম সাল্লাম কোন সাহাবি পৃথক সেজদা করেছেন সেজদায় তেলাওয়াত ছাড়া, সেজদায় তেলাওয়াত ছাড়া, তেলাওয়াতের সেজদা আছে, তেলাওয়াত করেছেন আর কোরআনে যে পনেরোটি বা ষোলোটি পনেরোটি আছে আর যে সেজদা আছে সেই সেজদা গুলি ছাড়া আর কোন সেজদা নেই। আর আরেকটি সেজদা আছে কি শুকরানা সেজদা, শুকরানা আমাদের দেশের মানুষরা নামাজ পড়ে, এটা বেশি জানেন আপনারা তাই না, কোন খুশির খবর হলে দুই রেখার নামাজ পড়লো করে না, এটা নাজাজ বলছে না, কিন্তু শুকরানা সেজদা এর চেয়ে বেশি স্পষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে হাদিস আছে এজা আতাহ আমরুন ইয়াসরুহু, নবী সাল্লাল্লাহু কাছে যদি কোন সুসংবাদ আসতো খুশি সংবাদ খাররা সাজদান শুকরানিল্লাহ, তাহলে সাথে সাথেই সেজদায় অবনত হয়ে যেতেন আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে। আর প্রত্যেক নামাজের মসজিদে কোন আপনার শুকরিয়ার আপনি সেজদা করছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম ডেইলি পাঁচক্ত মসজিদে গেছেন নামাজ নামাজ নামাজ পড়ে শুকরিয়া আদায় করেন আবার আরেক সেজদা, এটি একটি বিদাত আমাদের দেশে চালু আছে। বিদাতিদের নিজেরা সতর্ক হবেন, ওই দেশেরাই করে, আমাদের আমাদের দেশের লোকের উপর হরেশের লোকেরা এখানে করে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এসব বিদাত থেকে বাঁচিয়ে রাখেন এবং বিদাতকে চিহ্নিত করার তৌফিক দান করেন। ওহম সালেমুন ওয়াকাদ কানু ইয়াদউনা ইলা সুজুদ, তাদেরকে সেজদার দিকে আহ্বান করা হয়েছিল পৃথিবীতে, ওহম সালেমুন তখন তারা সুস্থ ছিল, অথচ সেজদা করেন, সুস্থ ছিল, সবল ছিল, সেজদা করতে পারতো, নামাজ পড়তে পারতো, নামাজ পড়তে আসেনি, মসজিদে আসেনি, সেই জন্য আজকে তাদেরকে অক্ষম করে দেওয়া হয়েছে আর নামাজ সেজদা করতে আল্লাহ পাককে পারবে না কিয়ামতের মাঠে। আল্লাহ পাক তারপরে বলছেন ফাজারনি ওয়ামান ইউকাজ্জিবু বিহাযাল হাদিস, যারা সেজদা করেনি তাহলে তারা কারা, বেনামাজি আর না হলে লোক দেখানো নামাজি, দুই শ্রেণীর লোক হয় বেনামাজি আর না হলে লোক দেখানো নামাজি। বেনামাজিদের জন্য যদি আল্লাহর ভয় থাকে, পরকালে বিশ্বাস থাকে, এই আয়াতই যথেষ্ট। আল্লাহ পাক কোরআন কারীমের শত শত আয়াত নামাজ সম্পর্কে নাজিল না করে যদি একটি আয়াত নাজিল করতে হবে, হে বেনামাজি তোমাদেরকে কাল কিয়ামতে হাশরের মাঠে সেজদার জন্য ডাকা হবে, সেই দিন সেজদা করতে পারবে না, তখন জাহান্নামে চলে যেতে হবে, মৃত্যুক সাব্যস্ত হবে যে মৃত্যুক মুসলিম। এই আয়াত যথেষ্ট ছিল তাদের হৃদায়তের জন্য, যদি আল্লাহ বিশ্বাসী হয়, পরকালে বিশ্বাসী হয়, জবাবদিহি করতে হবে আল্লাহর সামনে, সেই দিন সেজদায় পড়তে হবে, সেজদা করতে পারবো না যদি দুনিয়া পাঁচাত্তর নামাজ না পড়ি, এক অব্দ যদি ফজর ছাড়ি তবুও সেজদা করতে পারবো না, তখন জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক যেন বেনামাজিদেরকে হৃদায়ত দান করেন। আল্লাহ পাক বলছেন ফাজারনি, এখন এই বেনামাজিদেরকে, এই কাফের বেদিনদেরকে, এই অপরাধীদেরকে আল্লাহ পাক বলছেন আমার জন্য ছেড়ে বাঁধিয়ে নেবে, তুমি তাদের পিছনে করিও না, তোমার কাজ হচ্ছে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দেওয়া, বাকি শাস্তি দেওয়া, কি করতে হবে এটা আমার জন্য ছেড়ে দাও, আমি আল্লাহ তাদেরকে দেখে নেব। ফাজারনি আল্লাহ বলছেন আমাকে ছেড়ে দাও, ওমাই ইউকাজ্জিবু বিহাযাল হাদিস, এবং এই বাণীকে, হাদিস মানে, হাদিস মানে বাণী, হাদিসের শাব্দিক অর্থ হচ্ছে বাণী, আল্লাহর বাণী কোরআন করিম তাও হাদিস, আর রসুলের বাণীকে যাকে আমরা হাদিস বলি সেটাও হাদিস, তাহলে কোরআনে করিমের এ আয়াতে কোরআনুল করিমকে হাদিস বলা হইল। ওমাই ইউকাজ্জিবু বিহাযাল হাদিস, এই হাদিসকে, এই বাণীকে মানে আমার বাণী কোরআনুল করিমকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটি অথবা আটটি আয়াতে কোরআনে করিমে কোরআনে করিমকে কি বলেছেন, হাদিস বলেছেন, তার মধ্যে এটি একটি আয়াত। আর একটি আয়াত রয়েছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস সূরা যুমারে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম হাদিস নাজিল করেছেন, সর্বোত্তম হাদিস কি কোরআনুল করিম, তারপরে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি সূরা বলেছেন ফাবিআই হাদিসিন বাদাহু ইয়াউমিন, এই পারাতে আসবে, 29 পারাতে আসবে, ফাবিআই হাদিসিন বাদাহু ইয়াউমিন, এই কোরআনের পরে কোরআনকে বাদ দিয়ে আর কোন বাণী আছে, কোন হাদিস আছে তার প্রতি ঈমান নিয়ে আসবে, হাদিস আল্লাহ তাহলে কোরআনকে হাদিস বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং কোরআন এবং হাদিসের অনুসারীরাই হচ্ছে যারা দাবিতে শুধু নয় কাজে কর্মে যারা আসহাবুল হাদিস আহলুল হাদিস কোরআন হাদিসের অনুসারী। ফাজারনি আল্লাহ পাক বলছেন আমাকে ছেড়ে দাও এবং ওদেরকে ছেড়ে দাও, অমাই ইউকাজ্জিবু বিহাযাল হাদিস, এই বাণী কোরআনুল করিমকে যারা মিথ্যা মনে করে। নামাজ কেন পড়েনি বলেন, নামাজ কেন পড়েনি, কোরআনে কারিমকে মিথ্যা মনে করেছে। কোরআনে কারিমকে যদি বিশ্বাস করত যে আল্লাহ পাক বলছেন তুমি যদি দুনিয়ায় সিজদা না করো, দুনিয়ায় যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ো, তো কাল কিয়ামত তোমার এই পরিণাম হবে। হ্যাঁ, আল্লাহ পাক বলেন কোরআনে কারিম আয়াতে আয়াতে বলছেন জাহান্নামীদেরকে জাহান্নামে যখন চলে যাবে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন, প্রথম উত্তর কি হবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। তাহলে এরা কোরআন বিশ্বাস করে বেনামাজিরা না করে না, করে না। আল্লাহ পাক বলেন ফাজারনি, আমাকে ছেড়ে দাও, আমা ইউকাযযিবু বিহাযাল হাদিস, এই হাদিসকে এই বাণীকে কোরআনুল কারীমকে যারা মিথ্যা মনে করেছে, সে বেনামাজি হোক অথবা মুশরিক হোক পত্তলিক হোক অথবা আর অন্য কোন পাপী হোক, সানাস্তাদরে যখন মিন হাইসু লা ইয়ালামুন, আমি তাদেরকে ক্রমে ক্রমে কি করব, পাকড়াও করব। ইস্তিদরাজ, ইস্তিদরাজ বলা হয় একটু অবসর দিয়ে দেওয়া, ঢিল দিয়ে দেওয়া আর তারপরে টান দেওয়া। যেমন বড় মাছ যদি আপনাদের বড়শিতে লেগে যায়, জানেন না, জানেন না যারা মাছ শিকার করে, ছোট মাছ তো তাই করে দিলেন টানার উঠিয়ে, কিন্তু বড় মাছ থাকলে ওইভাবে টানা হয় না, বসে ছেড়ে দিয়েছেন, ও পালাতে চেষ্টা করবে, খুব লাফালাফি করবে, হ্যাঁ কম লাফ দিবে, এদিক ওদিক করবে, মনে হচ্ছে ছিঁড়ে দিল। আর তারপরে ওই যেহেতু গিলে আছে বংশী, ক্লান্ত হয়ে গেছে, দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা করে ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে গেছে, আর পারছে না, তখন টান শুধু টানো শুরু করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে, বেদিনদেরকে, বেনামাজিদেরকে, পাপিষ্ঠদেরকে, হারাম খাওয়া লোকদেরকে, গণাগারদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন, এইভাবে তাদেরকে ক্রমে ক্রমে পাকড়াও করবেন, অবসর দেন, সানাস্তাদের যখন তাদেরকে অবসর দিয়ে ক্রম ক্রমে পাকড়াও করবো, মিনহাইসে এমন ভাবে লায় আলম যে তারা টেরই পাবে না, এমন করে আল্লাহ পাক ধরবেন যে টের পাবে না, যে আল্লাহ এরকম করে ধরেন, হঠাৎ করে এমন আপনি বিপদ আসলো যে ও ভাবতে পারবেন যে আমার এরকম বিপদ আসতে পারে, হঠাৎ করে ত্রিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে এমন হঠাৎ করে মত আসলো, ও ভাবছে আমি সত্তর বছর বাঁচবো আর আমি গাড়ি করবো, বাড়ি করবো, নারী করবো, এই করবো, সেই করবো, আমার ছেলেকে ডাক্তার করবো, ইঞ্জিনিয়ার করবো, বৈজ্ঞানিক করবো, কত কি কল্পনা জল্পনা নিয়েছিল, সানাস্তাদের যেমন মেধাই চলায় আলম, এমন করে আমি রশি টেনে নেব যে টেরই পাবে না তারা। আল্লাহ পাক তারপর বলছেন অমলি লাহুম, আমি তাদেরকে ছাড় দিয়ে থাকি বা ঢিল দিয়ে থাকি, অবসর দিয়ে থাকি, আমলা ইমলি আর আমহারা ইমহিল, দুটোর মানে একই হয়। কোরআনের সূরা তারেক আল বলছেন আম হিল হুম রুয়াইদা, মানে তাদেরকে অবসর দাও, এখানে অমলি লাহুম একই অর্থ, আমি তাদেরকে অবসর দিয়ে থাকি, ছেড়ে দিয়ে থাকি একটু। তারপরে আল্লাহ পাক ভুলে যান না, আল্লাহ পাক একেবারে চিরকালের জন্য ছেড়ে দেন না, ইন্না কাইদি মতিন, নিশ্চয় আমার কৌশল, আল্লাহ পাকের ক্ষেত্রে কায়দ মানে কৌশল বলবো, কায়দের অর্থ কৌশল হয়, কায়দের অর্থ ছলনা করা হয়, কিন্তু ছলনা যেহেতু শব্দটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, সেজন্য বিশেষ করে তারা খারাপ মানুষ খারাপ ছলনা করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য, সেজন্য সেই ভাষা প্রয়োগ করা যাবে না। আরবির অর্থ অনেক সময় একাধিক অর্থ হয়, যেই অর্থটি আল্লাহ ফাকাবুল আলমিনের সামের উপযোগী সেই শব্দ ব্যবহার করতে হবে। নিশ্চয় আমার কৌশল কি অত্যন্ত সূক্ষ্ম বা মজবুত, আল্লাহ পাকের কৌশল অত্যন্ত মজবুত, মতিন মানে মজবুত, মতিন মানে সূক্ষ্ম। আমরা দুনিয়ার অনেক কৌশল করি অনেকে, হ্যাঁ ভালো কৌশল করি, খারাপ কৌশল করি, কৌশল আমাদের অনেক সময় সূক্ষ্ম হয় না, ঢিলা পাস্কা হয়ে যায়, যার ফলে টার্গেটে পৌঁছিতে পারেন না, কৌশল করলেন অনেক কিছু বড় পদে পৌঁছার জন্য, কিন্তু কিছুই হইল না, কৌশল আমাদের সূক্ষ্ম না মজবুত না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কৌশল ইন্না কাইদি মতি, নিশ্চয় আমার কৌশল অত্যন্ত মজবুত। আমতাস আলহম আজরান ফাহম মিন মাগরামি মুসকান, আল্লাহ পাক বলছেন আচ্ছা এই কাফেররা, এই পত্তলিক মুশরিকরা, মক্কার কুরাইশরা, আরবের এই যারা বেদিন, তারা আপনার কথা শুনছে না কেন, আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান, কোনদিন একটা পয়সা চেয়েছেন, যদি টাকা পয়সা চাওয়া হতো মিলাদিদের মতো, মিলাদ করে দেবো তোমার বাড়িতে, কিন্তু টাকা পয়সা দিতে এত টাকা দিতে হবে, আমাদের গ্রামে বিরাতি একটা মহল্লা আছে, বিরাতি মহল্লা, তো বিরাতি মহল্লাতে রমজান মাসে কিছু বিরাতি মহল্লা আসতো, আর আশা করে বলতো যে তোমার মা মারা গেছে, মায়ের নামে খতম করে না একটা, ঠিক আছে হুজুর কত লাগবে, বেশি লাগবে না তিনশো টাকা, অনেক আগের কথা, বিশ বছর আগের কথা বলছি, তিনশো টাকা লাগবে, তোমার বাবার নামটা খতম করো কত লাগবে, তিনশো, এইপরে গ্রামে গ্রামে খতম পড়াইতো শুধু, বাড়িতে বাড়িতে গিয়ে শুধু খতম করে, তো একটু খতম করবে না, খতম করতে পারবে নাকি? এত যদি বাড়ি বাড়ি খতম, আর তারপরে এই পেটের ব্যবসা কোরআন দিয়ে কোথায় আছে? ওয়ালা তাশতারু আয়াতি সামানান কালিলা, কোরআন পড়ে দেবো তোমার বাবার জন্য মায়ের জন্য এত টাকা দিতে হবে, কোরআন পড়ে দেবো তোমার বাবা মায়ের জন্য এত টাকা দিতে হবে, শুনে কোথায় আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আল্লাহ বলেছে আমতাস আল্লাহম আজরা, তোমার বাড়ি মিলাদ করে দেবো কিন্তু এই করতে হবে সেই করতে হবে এত টাকা দিতে হবে। আমতাস আল্লাহম আজরা, আপনি কি তাদের কাছে পারিশ্রমিক কামনা করেন, পারিশ্রমিক চেয়েছেন? আল্লাহ সম্বোধন করেছেন কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ফাহুম মিন সুতরাং বা ফলে তারা এই দেনাই ভারী হয়ে পড়েছে, তাদের কাছে পারিশ্রমিক চেয়েছেন আর পারিশ্রমিক দিতে গিয়ে অনেক দেনা পাওনা হয়ে গেছে। এমনটা কি? মাগরামের একটি অর্থ হচ্ছে দেনা, কোন কোন অনুবাদক এই অর্থ করেছেন, আর মাগরাম মানে জরিমানা হয়, জরিমানা বুঝলেন তো না, ফাইন, ওইখান থেকে গারামা। কিন্তু এই যে গারামা আজকাল লাগছে না, গারামা বুঝছেন, তাহলে এই গারামা থেকে মাগরাম, কেউ কেউ এই অনুবাদও করেছে। আপনি তাদেরকে পারিশ্রমিক চেয়েছেন, এই পারিশ্রমিককে তারা মনে করছে কোন ফাইন লাগিয়ে দিল আমাদের উপরে, হ্যাঁ সুতরাং তারা কি জরিমানায় তারা ভারী হয়ে পড়েছে যে এত জরিমানা আমরা দিতে পারবো না। কোনদিন কালে মায়ের আহিল্লা দাওয়াত দিতে গিয়ে, নামাজের দাওয়াত দিতে গিয়ে, সৎ পথের দাওয়াত দিতে গিয়ে তাদের একটি পয়সা চেয়েছেন যে তারা ঋণী হয়ে গেছে, অথবা তাদেরকে মনে হচ্ছে যে আমাদের উপর ফাইন লাগিয়ে দেওয়া হয়েছে? আম ইনদাহুমুল গায়ব, এখানে আরেকটি কথা বলি, দেখবেন কোরআন সুন্নাহর প্রচারকরা পয়সার পিছনে ছুটে না, কোরআন সুন্নাহর প্রচারকরা কোনদিন এই ধর্ম ব্যবসা করে না, না মাজার ব্যবসা আছে, না কোরআন খানি বগলে বগলে কোরআন নিয়ে বাড়ি বাড়ি গিয়ে কোরআন ব্যবসা আছে, না মিলাদের ব্যবসা আছে, আর না তাবিজের ব্যবসা আছে, এগুলি সবগুলি হচ্ছে পেটের ব্যবসা ধর্মের নামে, তাই না? ধর্মকে ভেঙে খাওয়া সবগুলি বিদাতপন্থীরা করে, কোরআন সুন্নার আলেমরা এসব ব্যবসায় নেই। মাদ্রাসার শিক্ষকতা যদি করে, মাদ্রাসা শিক্ষকতার উপর পারিশ্রমিক, সে আট ঘন্টা ছয় ঘন্টা আপনার মাদ্রাসায় পড়াবে, তার জন্য সে পারিশ্রমিক আজকে শুধু জায়েজ নেই, আগে থেকে আইনমাই কেরামরা জায়েজ করেছে, চোদ্দশো বছর আগে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চাই আছে। আর যদি বলেন যে তোমাকে পারিশ্রমিক দেবো না, তো ব্যবসা করবে, তাহলে আপনার না মাদ্রাসা চলবে, না আপনার দিনের খেদমত হবে। সুতরাং তার পেটের খলিফা তাও বাকার সিদ্দিক রাজি আল্লাহ তাআলা প্রথম যখন খলিফা হইলেন, খলিফা যেই দিন খলিফা হইলেন, ওই খলিফা হওয়ার পরে বিকেল বেলা গিয়ে হাটে গিয়ে মাল সামান নিয়ে হাজির, সুবহানাল্লাহ, দেশের শাসক খলিফাতুল মুসলমান কি দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, তিনি গিয়ে হাটে মাল সামান নিয়ে হাজির, বিকেল বেলা বিক্রি করতে হবে, পেটের ভাত নিয়ে আসতে হবে। উমর রাজি আল্লাহ তাআলা হচ্ছে সাহাবীর খবর দিলেন যে কেমন কথা, খলিফাতুল মুসলমান দেশ চালাবেন, আমাদের সমস্যার সমাধান করবে সবকিছু। তখনকার যুগে এমন না যে এত এত ডিপার্টমেন্ট আছে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট আলাদা, বিচার বিভাগ আলাদা, না যিনি খলিফা তিনি কোথায় জিহাদ করতে হবে, দেশ কিভাবে শাসন করতে হবে, তারপরে বিচার কি করতে হবে, দণ্ডবিধান চালু করতে হবে, কার কি শাস্তি করতে হবে, কার কি সমস্যার সমাধান হবে, সবকিছুই আদালত তো তিনি, আর পার্লামেন্ট তো তিনি, সবকিছু সবকিছু তার হাতে। ওমর রাজি আল্লাহ তারা জানতে পারলেন যে ব্যবসা করতে চলে গেছেন, দৌড় দিয়ে গেলেন, আপনি ব্যবসা করছেন তো কেমন করে উন্নতের জাতির সমস্যার সমাধান কি করবে? আমার ছেলে মেয়ে আছে, তারা তো অনাহারে আছে সারাদিন, তাদের খাবার ব্যবস্থা করতে হবে, আমার তো করতে হবে সারাদিন অনাহারে, তাদের জন্য কিছু নিয়ে যাবো, তাহলে তো তার খাবে কিছু। ওমর রাদি আল্লাহ তাআলা সাহাবীদের সাথে আলোচনা, চলেন আপনি এক্ষুনি চলেন, আপনার ভাতার ব্যবস্থা করছি, খলিফাতুল মুসলিমের চলার মতো ভাতার ব্যবস্থা করা হলো। তিনি বলে এতটাই যথেষ্ট আমার জন্য, এর বেশি আর লাগবে না। তাহলে বোঝা গেল যে ব্যক্তির সময় আপনি কাজের সময়টা আপনি কোনো কাজে নিয়ে নেবেন, তাকে সেই কাজের সময়ের জন্য পারিশ্রমিক দেবেন, কিন্তু আপনার এত বাড়া কোরআন করে দেবো, এতটা এত ঘন্টা বক্তব্য করে দেবো, এত পয়সা নেবো না, কিন্তু আপনি তার আট ঘন্টা দশ ঘন্টা নিয়ে নিচ্ছেন, যে কাজের সময় সকালবেলা কাজ করবেন না বিকালবেলা কাজ করবেন, সেই সময়টা নিয়ে নিচ্ছেন, সেই ক্ষেত্রে তখন সেটা এই পারিশ্রমিক না যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে খবরদার এই কাজটা করবেন না, বরং সাহাবে কেরামদের জামানা থেকে চলে আসছে। তাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আহকা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, সবচাইতে হকের যে পারিশ্রমিক নাও, নাই পারিশ্রমিক নাও, সেটি হচ্ছে কিতাবুল্লাহ, মানে কিতাবুল্লাহ প্রচার করে কিতাবুল্লাহর শিক্ষা দিয়ে। কোরআন কারিমের ওস্তাদ হাফেজ সাহেব কোরআন কারিমে সে হেফজ করাচ্ছেন, বলছেন না না আপনি কোরআনে হেফজ করাচ্ছেন, আপনি কেন পছন্দ করবেন, কোরআন হেফজ করাবেন না, তাহলে ওনাকে আমার বাজারে যেতে হবে, শিখতে কোনো ব্যবসা নিয়ে বসতে হবে, তাহলে কোরআন হাফেজ করেন, হেফজ করাবে, কোরআনে তুমি শিখে পড়াবে। এই বিষয়টি আলাদা, আর তাবিজের ব্যবস্থা ওর জন্য ওই সময় দরকার, এটা ইসলাম চালু করেনি। এই মিলাদের ব্যবস্থা, এই মাজারের ব্যবস্থা, তারপর আর কি ব্যবস্থা বললাম, এই কোরআন খানির ব্যবস্থা, বাড়ির বাড়িতে কোরআন পড়ে দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া আলাদা, আর কোরআন বাড়িতে পড়ে বক্সাবে ওটা আলাদা। দুটোতে আসমান জমিনের পার্থক্য আছে, দুটোকে এক করবেন না, কারণ অনেক লোক বিদাতিরা আপনাকে ভুল বোঝাবার চেষ্টা করে, যার মাদ্রাসা পড়ে যখন পয়সা নেওয়া নিচ্ছে, তো যদি আমার বাড়িতে কোরআন পড়লো, কোরআন খানি করলো, বক্সালো, তাতে পয়সা নিলে বিক্রি হলো, আর এটি হচ্ছে ইসলাম, আর এটি হচ্ছে বিদাত। কোরআনের শিক্ষার প্রচার প্রসার করা, কোরআনের তালিম দাসে হেফজ করায়, কার তফসিরি পড়ায়, কার তরজমাই পড়ায়, কার তজবিদি পড়ায়, কেরাতি পড়ায়, এটা হচ্ছে ইসলাম, ইসলামের খেদমত। আর এটা হচ্ছে পেটের খেদমত, যে আপনার বাড়ি পাঁচপাড়া করে কোরআন পড়ে আমার পাঁচজন আছে, আর ছয় পাড়া করে বলে পাঁচ ছয় তিরিশ এক খতম হয়ে যায়, আমাদেরকে এত টাকা দিতে হবে, অথবা সন্ধ্যাবেলাতে বকশিস কিছু আসবে, না হলে একদিন বিনা বকশিসে একবার পড়িয়ে নেন, আর তারপরে দেখেন দেখি। তো আল্লাহ পাক রব্বুল্লাহ বলছেন যে তাদের কাছে কি পারিশ্রমিক আপনি চেয়েছেন, যে সে পারিশ্রমিকের ভয়ে তারা একেবারে এমন ভারাক্রান্ত হয়ে গেছে যে নানান ভাই ওইসব নেই। আমি এন্দাহমল গাইব ও ফাহমি একটু বোন, অথবা তাদের কাছে কি গায়েব আছে, মানে অদৃশ্যের খবর আছে, যা তারা লিখছে সেই জন্য জানে যে না মোহাম্মদ ভুল পথে আছে আর তারাই ঠিক পথে আছে, এমনটা কি? তাও না। কেন তাহলে তারা ইমান নিয়ে আসে না? তাদের কাছে এক পয়সা চেয়েছেন না, তারা সত্যকে জানছে, বরং সত্য আপনি জানছেন, সত্য আপনি নিয়ে এসছেন, ওই আপনার উপর নাযিল হয়েছে, তারপরেও কেন তারা ইমান নিয়ে আসছে না? তারপরেও কেন তারা আল্লাহর রাস্তায় আসছে না? তারপরেও কেন রাসূলের প্রতি বিশ্বাসী হচ্ছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দান করছেন, কারণ মানুষ মেহনত করে যদি দেখে যে মেহনতের ফল দেখা যাচ্ছে না, অধৈর্য হওয়া এটা মানুষের প্রকৃতি, তাই না? অনেক মেহনত করলেন, মেহনত করলেন, মেহনত করলেন, লাভই হয় না। আপনার ভাইরা সব বেমানবিন আছে, অনেক বুঝালেন পারলেন না, তারপরে মনটা খারাপ হবে না? আল্লাহ মন খারাপ করিও না। আপনার গ্রামবাসী বেমানবি বেদিন সুদখোর শিরগিরাতে লেগে আছে, কবর মাজার পূজায়নি, বুঝাইলেন না, আরো আপনার শত্রুতা করছে, আপনার কথা মানলেই না, তাহলে মনটাও খারাপ হবে, আর মনে হবে যে আল্লাহ কি আমার আমার কথাতে মানে তাসির নেই, আমার বলার ঠিক মহিমা নেই, না এদের অন্তরে আল্লাহ একবারে শক্ত হয়ে গেছে, মনটা খারাপ হবে, অধৈর্য হবেন। অনেক সময় অধৈর্য হয়ে হয়তো অন্যায় আপনি লিপ্ত হয়ে যেতে পারেন, বাড়াবাড়ি করতে পারেন, আল্লাহ বলছেন না ফাসবির, এই আয়াত আল্লাহ পাক বলছেন ফাসবির লি হুকমে রব্বিকা, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা ঈমান নিয়ে আসুক আর না আসুক, আপনাকে পাগল মজনুন বলুক, আপনাকে কবি শায়ের বলুক, আপনাকে কাহেন জ্যোতিষী বলুক, আপনাকে যাই বলুক না কেন, ফাসবির লি হুকমে রব্বিকা, আপনার রবের ফয়সালার অপেক্ষায় আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহ ফয়সালা করবেন, মীমাংসা আল্লাহ পাক করবেন, আল্লাহর চূড়ান্ত ফয়সালা দুনিয়াতে হয় না, চূড়ান্ত ফয়সালা আখেরাতে হবে, তবে দুনিয়াতে আল্লাহ পাক ফয়সালা কিছুটা করলে করেন, বদরের হক বাতিলের ফয়সালা হয়ে গেল, যেন বদরের নাম হচ্ছে ইয়াউমুল ফুরকান, কোরআনে কিন্তু আল্লাহ বলেছেন হক বাতিলের মাঝে পার্থক্য করে দিলেন। হ্যাঁ, বদরে মুসলমানের সংখ্যা কত ছিল? 313 জন, আর তাদের কাছে না এমন কোন অস্ত্র আর না ঘোড়া, ঘোড়াই ছিল না, সমুদ্রের মিটে গিয়েছে, হেঁটে হেঁটে গিয়েছে, কমজোর অস্ত্র, আর কাফেরদের সংখ্যা 1000, তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 জনকে আল্লাহ রাস্তায় জাহান্নামে পৌঁছে দিয়ে আসলেন, আর 70 জনকে গেরেস্তারকে বন্দি করে নিয়ে আসলেন, আর্থিক অসচ্ছলতা ছিল, 70 জন বন্দীকে ছাড়ার বিনিময় নিয়ে সচ্ছলতা চলে আসলো, মাশাআল্লাহ অস্ত্র কেনার ব্যবস্থা হয়ে গেল, ইয়াউমুল ফুরকান হক বাতিলের মধ্যে পার্থক্য হয়ে গেল, যে দাদাগিরি ছিল নেতৃত্ব আর অহংকার যে কাফেরদের ছিল মক্কার, সব চুরমান হয়ে গেল। তো আল্লাহ পাক বলছেন ফাসবির লি হুকমি রব্বিকা, আপনার রবের ফয়সালার অপেক্ষায় আপনি ধৈর্য ধারণ করুন। অনেক সময় ধৈর্য এক বছর দুই বছর পাঁচ বছর ধরতে হয়, তারপর আল্লাহ দুনিয়াতে ফয়সালা করে দেন, বাতিল পন্থী যারা ছিল, আপনার শত্রুতে যারা করেছিল, তারাই সর্বনাশ হল, তারাই আল্লাহর আজাবে গ্রেফতার হল, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটু আপনার ধৈর্যের পরীক্ষা করেছেন, সারা জিন্দগি আপনার চলে গেল ওই কাফের, ওই ফাসেক, ওই অপরাধী, ওই বিদাতি, ওই যারা আপনার শত্রুতা করেছিল, আপনি হকপন্থী, তারপরেও তারা হয়তো ওই দাদাগিরি করেই চলে গেল, আল্লাহ পাক তাদেরকে কবরে ধরবেন, আখেরাতে ধরবেন, সেটাকে ভুলে দিয়েন না, সেটাকে আপনার মগজ থেকে উড়িয়ে দিয়েন না, আর ভাবিয়েন না যে আল্লাহ কোনদিন এটাকে ধরলেন না, ধরবেন, বেশি আপনার ধৈর্যের পরীক্ষা করেছেন, আর ওদেরকে আল্লাহ একটু বেশি ছাড় দিয়েছেন, কিন্তু অবশ্যই ধরবেন, আমার কানা রব্বকানা সি, আল্লাহ ফাকরুল আলমিন তাদেরকে ভুলে যাননি, ভুলে যায়নি কারো কথা। আপনি সৎ কাজ করেছেন ভুলে যাননি আল্লাহ ফাকর রব্বুল আলামিন, আর তারা অসৎ করেছে অন্যায় গিয়েছে আল্লাহ ফাক তাও ভুলে যাননি। তো আল্লাহ ফাকর রব্বুল তারপর বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি ধৈর্য ধারণ করুন, ওয়ালা তাকুন কা সাহিবুল হুত, আপনি ওই মাছওয়ালা নদীর মতো হয়ে যেন না। ওয়ালা তাকুন কা সাহিবুল হুত, হুত মানে বড় মাছ, আর সামাক মানে ছোট মাছ। আপনার হুত মানে মাছওয়ালা বলছেন, এখানে সামাক আসুন সামাক নিজেন না, সামাক মানে ছোট মাছ, বড় মাছ সবকে সামাক বলে, আর হুদ হয় বড় বড় মাছকে হুদ বলা, এই ছোট মাছকে আপনি হুদ বলবেন না। তো ইউনুস আলাইহিস সালামকে যে মাছে গিয়েছিল মাছ বিরাট মাছ ছিল, এই জন্য তাকে মাছওয়ালা নবী বলা হয়েছে, যেহেতু মাছে তাকে বিলে নিয়েছিল। ওয়ালা তাকুন কা সাহেবুল হুদ, আপনি হয়ে যান না মাছওয়ালা নবীর মতো। তিনি কেমন হয়েছিলেন? হ্যাঁ, একটু অধৈর্য হয়ে গেছিলেন, অধৈর্য হয়ে যাওয়া স্বাভাবিক, অধৈর্য হয়েছিলেন, কারণ এতদিন ধরে ইসলামের দাওয়াত দিচ্ছেন, কেউ কলমা পড়তে চায় না, কেউ আল্লাহকে মানতে চায় না, কেউ রিসালাতে আখেরাতে পরকালে বিশ্বাসী হতে চায় না। অধৈর্যে একজন রাগ করে ইউনুস আলাইহিস সালাম বললেন যে আল্লাহর আজাব কালকে তোমাদের উপর আসবে, আমি গেলাম, থাকবো না তোমাদের কাছে, আল্লাহর গজব আসবে তোমাদের উপর, আমি গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের গজব ঠিকই এসছে, তারা কান্না কাটি করা শুরু করেছে, গরু ছাগল নিয়ে ছেলে নিয়ে শিশু সবকে নিয়ে মাঠে গিয়ে এত কান্নাকাটি শুরু করেছে, আল্লাহ তুমি মাফ করে দেবো ওদেরকে, ওই জাতি, কারণ আমাদের নবী যদিও বিশ্বাস করি কিন্তু আমরা বদমাইশি করেছি, উনি বলে গেছেন কথা সত্যি হবে, আর পরের দিন দেখছি আকাশ আলো হয়ে গেছে, এখন আগুন বর্ষিত হবে, আগুনের বর্ষণ হবে, আল্লাহ ধ্বংস করবে। দৌড়িয়ে গিয়ে মাঠে বাড়ি ঘর ছেড়ে নারী পুরুষ বাল বাচ্চা সবকে নিয়ে, গরু ছাগল সবকে নিয়ে একবারে এমন কান্নাকাটি তাদের। আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক একটি জাতির আজাব দেখিয়ে দেওয়ার পর শুধু মাফ করেছেন, এই জাতি শুধু ইউনুস আলাইহিস সালামের জাতির, শুধু কোরআন কারীমে আল্লাহ পাক এই ঘটনাটি বয়ন করেছেন যে কোন জাতি আজাব দেখার পরে পরে রেহাই পায়নি, ইল্লা কওমা ইউনুস, ইল্লা কওমা ইউনুস, আল্লাহ পাকের বই বয়ন করেছেন শুধুমাত্র ইউনুস আলাইহিস সালামের জাতি সম্প্রদায়কে আল্লাহ পাক আজাবের কিছু অংশ দেখিয়ে দিয়ে, লক্ষণ দেখিয়ে দিয়ে আল্লাহ মাফ করে দিয়েছিলেন। লম্মা আমানো যখন তার ইমান নিয়েছিল খুব কাটাকাটি করেছিল আল্লাহর সামনে, আল্লাহর তাতে হিকমত ছিল, একটি ঘটনা আল্লাহ দেখিয়ে, আল্লাহ ইচ্ছা করলে আজাব দেখিয়েও আল্লাহ পাক আজাব দূর করে দিতে পারেন, আল্লাহ একটি ঘটনা দেখেছেন, কিন্তু আল্লাহ পাকের নীতিমালা হচ্ছে যে আজাব দেখিয়ে দিয়ে অদৃশ্য থাকলে অদৃশ্য হয়ে গেল দেখিয়ে দিয়ে আল্লাহ আর মাফ করবেন না, এতদিন তোমাদেরকে সুযোগ দিয়েছিলাম আর সুযোগ নেই, এই জন্য কোন জাতিকে আল্লাহ পাক মাফ করেননি, আজাব চলে এসেছে চলে এসেছে। ইউনুস আলাইহিস সালাম রাগ করে চলে গেলেন, যাওয়ার পরে সমুদ্রে পানি জাহাজে চাপ হলেন, পানি জাহাজে প্যাসেঞ্জার সংখ্যা খুব বেশি হয়ে গেল, প্যাসেঞ্জার সংখ্যা যখন খুব বেশি হয়ে গেল ছেড়ে চলে কিনারা ছেড়ে কিন্তু চলে গেছে সমুদ্রের ভিতরে, এখন ডুবে ডুবে অবস্থায় পানি জাহাজ ডুবে যাবে, কি করতে হবে তাহলে? উপায় নেই যে ফিরে যেতে যেতে ডুবে যেতে পারি, দুজনকে ওই কেনারে যেতে যেতে ডুবে যেতে পারি, কি করতে হবে তাহলে? আলোচনা হলে যে এখন ফেলে দিতে হবে, কিছু লোককে ফেলে দিতে হবে, হ্যাঁ দিয়ে হালকা করতে হবে, পানি জাহাজ হালকা করতে হবে, এটা হচ্ছে সত্য ঘটনা। আমাদের দেশে ঘটনা তো বাড়াবাড়ি খুব আছে, কেসেস লাম্বিয়ার নামে কি তাই অনেক ভুল কথাবার্তা আছে। তখনকার জমানা ছিল যে এই যে ই করা, কোরা করা, কোরা করা, যেটাকে আপনারা আজকালকার ভাষায় লটারি করা বলেন, মানে নাম লিখে দেখা যায় কার নাম উঠছে, ফেলবো তো কাকে ফেলবো, কাকে অপরাধী মনে করবো, সবাইকে টাকা পয়সা দিয়ে উঠেছে, ভাড়া দিয়ে উঠেছে, কাকে ফেলবো? আচ্ছা ঠিক আছে, কোরা করা হোক, মানে গুলি মাঠ, কার নামে আসছে, কার নাম উঠছে? যতবার উঠে ইউনুস আলাইহিস সালাম সব চাইতে সতলোক তারই নাম উঠে, একবার গেলে এত সতলোক তো আল্লাহ লোক, এত সুন্দর মিরামি চেহারা, এই লোকটিকে ফেলবো, না না না আরেকবার করা হোক, আরেকবার করা হোক, তিনবার করে হয়ে যাচ্ছে, ইউনুস সালাম ধরতে পারলেন আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। ইউনুস আলাইহিস সালাম নিজে বললেন তারা ফেলতে চায় না, বলছেন না না আমি ঝাঁপ দিচ্ছি, আল্লাহ বলছেন আমাকেই পড়তে হবে, ঝাঁপ দিয়ে দিলেন, আল্লাহ আকবার, প্রস্তুত হয়ে আছে মাছ, মাছ আল্লাহর আদেশে আল্লাহর এলহামে প্রস্তুত হয়ে আছে, গিলে ফেলল। ফালতাকামা হুল হুত, কোরআনে আল্লাহ পাক অন্য আয়াত বলছে ফালতাকামা হুল হুত, লোকমা বানিয়ে দিল, এক লোকমাতে গির নিল, লোকমা মানে একবার গির, তাই না? ফালতাকামা হুল হুত, এত বড় মাছ একবারে এত বড় মানুষকে লোকমা বানিয়ে নিল, এক লোকমাতে গিলে ফেলল। আল্লাহু আকবার। ওহো মুলিম, ওই অবস্থাতে তিনি পড়ে থাকলেন মাছের পেটে, মাছের পেটে দোয়া করেছিলেন, কি দোয়া? আল্লাহ পাক রব্বুল কোরআনিকে বলছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন, তিনি যদি তাসবিহ না পাঠ করতেন তসবির সাথে যে ইস্তিগফার করেছিলেন সেটা যদি না পাঠ করতেন, লাযা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত এই মাছের পেটেই থেকে যেতেন আর মাছ তাকে হজমও করতে পারত না আল্লাহর কুদরতে। কিয়ামত পর্যন্ত মাছের পেটেতেই হজম করতে পারত না আল্লাহর কুদরত, কিয়ামত পর্যন্ত মাছের পেটে থেকে যেতেন তিনি, মাছের পেট তার জন্য কবর হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়ার কথা উল্লেখ করেছেন আরেকটি আয়াতে, ওয়াজান্নুনে, নুন মানেও মাছ, ওয়াজান্নু মাছওয়ালা নবীর কথা স্মরণ করো, ইজাহাবা মুগাযিবান, যখন রাগ করেছিল আল্লাহ রাগ করার কথা উল্লেখ করেছেন, তাইলে রেগে গ্রাম ছেড়ে দিয়ে চলে গেছিলেন, ইজাহাবা মুগাযি ফাজান্না আল্লাহ নাকদির আলাইহি, তিনি ভাবলেন যে আল্লাহ পাক তার রাস্তাকে সংকীর্ণ করবেন না, রাগ করে নবী যখন চলে গেছে আমি তো আল্লাহ পাক আমাকে মানে নিরাপদ জায়গায় নিয়ে চলেই যাবেন, একথা বলেছিলেন। এর মানে এই নাই, নাকদেরা মানে অনেকে তর্জমা করে যে আমি তাকে ধরতে পারবো না, তাহলে কি নবীর সন্দেহ ছিল যে আল্লাহ ধরতে পারবেন না, না, এই জন্য নাকদেরা মানে নজাইয়েকা, নাকদেরা মানে আল্লাহর কুদরত নাই এই কথা নাই, কাদার একদেরও মানে কুদরত হয় আর কাদার একদের মানে সংকুচিত করা, আল্লাহ পাক যার পরীক্ষা করেন ফাকাদার আলী হরিজ কাহু, তার রিজিক আল্লাহ কি করে দেন সংকুচিত, সেরকম সাজির আছে কাদার মানে সংকুচিত করা হয়। তো ফানাদাত, তারপরে তিনি যখন মাছের পিঠে চলে গেলেন, দাগ দিলেন আল্লাহকে, জুলুমাত কয়েক অন্ধকারে, জুলুমাত বহু বচন আল্লাহ বলছেন, অন্ধকারে ডাক দিলেন, কি বলে, লা ইলাহা লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তোমার ছাড়া কেউ মাবুদ নেই, কলিমা পড়লেন, তাহলে কলিমা তাইয়্যিবা এক, সুবহানাকা আল্লাহ তুমি পাক পবিত্র, তসবিহ পড়লেন সুবহান আল্লাহ, সুবহানাকা সুবহান আল্লাহ কি জিনিস, হ্যাঁ সুবহানাকা, তারপরে নিজের অপরাধ ভুল ভ্রান্তির অঙ্গীকার করা, নিজে নতি স্বীকার করা, আল্লাহর সামনে খুশু খুশু বিনয়ী হওয়া, তা প্রকাশ করলেন, ইন্নি কুনতু মিনাল জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি ভুল করেছি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন, বললেন যে আল্লাহ তুমি মাফ করে দাও, হ্যাঁ আল্লাহ তুমি মাছের পেট থেকে বের করে দাও, আল্লাহ তুমি আমার আমাকে উদ্ধার করো, বললেন কি, কিন্তু আল্লাহ অন্তর জানি, দেখেন দোয়ার আদব তাহলে কত সুন্দর, আপনার কোনো কিছু চাইতে হবে তাহলে এইরকম প্রশংসামূলক, আল্লাহ তোমার ছাড়া কেউ মাবুদ নেই, তোমার ছাড়া আমাকে উদ্ধারকারী কেউ নেই, লা ইলাহা ইল্লা আনতা, তোমার ছাড়া আমাকে উপাস্য নেই, তোমার ছাড়া কেউ দোয়া শোনার নেই, তোমার ছাড়া কেউ আমাকে উদ্ধার করার নেই, লা ইলাহা ইল্লা আনতা, তুমি একমাত্র মাবুদ, আমার না কোনো পীর আছে, না ওলি আছে, না কেউ নবী আছে, না কেউ ফেরেশতা আছে, জিবরাইল আছে কি আমাকে উদ্ধার করতে পারে, লা ইলাহা ইল্লা আনতা, সুবহানাকা, এবং সমস্ত ত্রুটি থেকে তুমি মুক্ত, তুমি সর্বশক্তিমান, তুমি একমাত্র উদ্ধার করতে পারো, আর সবাই ত্রুটিযুক্ত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, এখন তোমার রহমত চাই, ইশারা ইঙ্গিতে আল্লাহ তোমার রহমত চাই, উদ্ধার কামনা করে আল্লাহ পাক ওই আয়াতে যে আয়াতের আগে শুনেন, এই দোয়া যদি না করতেন তিনি তাহলে কিয়ামত পর্যন্ত লালা বেসাফি বা তিনি মাছের পেটেই তিনি থেকে যেতেন। বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ জানে আমাদের দেশে এরকম কিসাতে 40 দিনের কথা আছে নাকি, এগুলি কথা ইসরায়েলি রেওয়ায়ত, এগুলি তো আস্থা ভরসা করার দরকার নেই, আল্লাহ ভালো জানে কয়দিন ছিলেন না কয় ঘন্টা ছিলেন, এক কথায় ছিলেন মাছের পেটে। বলছেন ওয়ালা তখন কা সাহেবুল হুত, আপনি মাছওয়ালা নবীর মতো হয়ে যান, এই নাদা যখন তিনি আল্লাহকে ডেকেছিলেন, ওয়া মাকজুব, এবং তিনি অত্যন্ত দুঃখ এবং চিন্তায় ছিলেন, চিন্তিত অবস্থায় ছিলেন, দুঃখের অবস্থায় ছিলেন, মাকজুব মাছের পেটে, আল্লাহ জুলমাত বলেছেন, অনেক অন্ধকারে, কিসের অন্ধকারে তিনি ছিলেন, তিন অন্ধকারের কথা বলা হয়েছে তাফসীরে, এক হচ্ছে রাতের অন্ধকার, রাতের সময় ছিল, আরেক অন্ধকার হচ্ছে পানির অন্ধকার, আরেক অন্ধকার হচ্ছে মাছের পেটের অন্ধকার, বলে মাছের পেটে অন্ধকারে আল্লাহকে ভুলেননি, আল্লাহকে ডাকছেন, লাওলা আনতা দারা কহ নিয়ামত মির রব্বি, আল্লাহ বলছেন যে তার রবের নিয়ামত যদি তাকে না পেত, না স্পর্শ করত, আল্লাহ যদি তার উপর রহমত না করতেন, লাঙ্গুদে যাবিল আড়ায়, তাহলে তাকে মরুভূমিতে নিক্ষেপ করে দেওয়া হইত, ওয়াহুয়া মাজমুম, এবং তিনি লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকতেন, কেউ খোঁজ খবর রাখত না, মরুভূমিতে রোদে পড়ে থেকেই তিনি ধ্বংস হয়ে যেতেন, মরে যেতেন, ওই অবস্থায় নিস্তেজ অবস্থায় মাছের পেট থেকে রুগ্ন অবস্থায় যদি রোদে পড়ে থাকতেন তাহলে কি হতো, মরে যেতেন না, মরে যেতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গায় ফেললেন যেখানে একটা গাছ, সাজারাতাম আম্বাতনা আলাইহি সাজারাতাম মিন ইয়াকতিন, আল্লাহ পাক আরেকটি আয়াতে বলেছেন, একটা গাছ ওখানে জন্মে গেল। কিসের গাছ? ইয়াকতিন, কেউ কেউ বলেছে লাউয়ের গাছ, কদুর গাছ। হ্যাঁ, সেই গাছের এমন ছায়া হয়ে গেল, ওই ছায়াতে রুগ্ন অবস্থায় পড়ে থেকে সুস্থ হয়ে গেল, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুস্থ করলেন। ফাজতাবাহু রব্বহু, কেউ ভাবতে পারে যে মাছের পেটে চলে গেছেন, আরে আমরা কেউ যদি জেলে একজন যায়, নিশ্চয় অপরাধী আছে, এমনি জেলে গেছে নাকি, তাই না? আর মাছের পেটে যদি চলে যায় তাহলে কত বড় অপরাধী মানুষ মনে করতে পারে, তাই না? জেল থেকে যদি কেউ ভালো মানুষ আসে তারপরে বিশ্বাস করতে চায় না আমাদের সমাজে, হ্যাঁ ঠিক না, ও হয়েছে কোনো গৌরব হয়তো হয়েছে। আমরা জেলে বক্তব্য করতে পারি তো অনেকে যারা ফাঁসেক লোক, ভালো মানুষ কেউ যদি জেলে হয়ে যায় তবা করে ওর সম্পর্কে ক্রিটিসাইজ করে মন্তব্য করে, ও সাজা হালকা করার জন্য এরকম হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। তুমি অন্তর দেখেছো যে সাজা হালকা করার জন্য না, আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে আল্লাহ তো তাকে তবার কৌশল দিয়েছে হয়তো। কেউ ভাবতে পারে যে ইউনুস আলাইহিসসালাম হয়তো আল্লাহ পাকের খুব মানে নাফরমান বান্দা হয়ে গেল, না না, আল্লাহ পাক তাই বলছেন ফাজতাবাহু রাব্বুহু, তাই তার রব তাকে আবার মনোনীত করলেন। মনোনীত কাকে করে? শ্রেষ্ঠ বান্দাকে মনোনীত করলেন। ফাজআলাহু মিনাস সালেহীন, এবং তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে দিলেন, সালেহীন নেক লোকদের আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করে দিলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি বিষয় উল্লেখ করছেন, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার কুরাইশ এবং আরব কাফেরদের বদ চরিত্রের কথা। তারা তো কথার দ্বারা কষ্ট দিত, এমনকি চোখের দ্বারাও তারা কষ্ট দিত, কথার দ্বারা কষ্ট দিত, বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে। কেউ বলতো পাগল মুহাম্মদ, কেউ বলতো এই তো কবি, কেউ বলতো যে এই তো গণক, হ্যাঁ কেউ বলতো জাদুকর সাহের, এ তো জাদুকর, জাদু করে দিচ্ছে আমাদের উপর, কার স্ত্রী মুসলমান হয়েছে ওর স্ত্রীকে জাদু করে দিয়েছে, কেউ স্ত্রী ছেড়ে দিয়ে এত ভালোবাসতো স্ত্রীকে, স্ত্রী ছেড়ে দিয়ে স্ত্রী মুসলমান হতে চায় না, ও স্বামী মুসলমান হয়েছে তার মানে তার স্বামীকে জাদু করে দিচ্ছে। আরে বাপ মা সব ঠিক আছে দুজনে, কেউ মুসলমান হয়নি, আর ছেলে যুবক 12 বছর 13 বছরের ছেলে মুসলমান হয়ে যাচ্ছে, তার মানে ছেলেকে জাদু করে দিয়েছে, ওর মেয়েকে জাদু করে দিয়েছে। জাদুর ব্যাখ্যা এইভাবে তারা করতো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জাদুকর বলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাকে কথার দ্বারাও তারা কষ্ট দিয়ে থাকে এবং চোখের দ্বারাও তোমাকে ধ্বংস করে দিতে চায়। বদনজর, বদনজর হিংসাই, শত্রুতাই, বিদ্বেষে তারা বদনজর লাগানোর চেষ্টা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাই আল্লাহ পাক বলছেন ওয়াইন ইয়াকাদুল্লাযিনা কাফারু, কাফেররা মনে হচ্ছে যে লাইজ লেকুনাকা বিআবসারিহিম, তাদের দৃষ্টি দ্বারা তোমাকে আছাড় দিয়ে ফেলে দেবে, এমন খারাপ নজরে দেখে শত্রুতার নজরে যে তোমাকে এই বদনজর লাগিয়ে মেরে ফেলে দিবে। বদনজর সত্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আইন হাক্কুন, বদনজর লাগা হচ্ছে সত্য। বিশেষ করে নজরে যদি হিংসা থাকে, শত্রুতা বিদ্বেষ থাকে, আরে আমার শত্রু আর এর এত সুন্দর ছেলে নেই, আমার শত্রু আর এত সুন্দর গাড়ি কিনতে পারে ফেলে, বদনজর লেগে যাবে, আল আইন হাক্কুন। হাদিসগুলি শোনাবো যদি সময় থাকে তো, তর্জমাটা শেষ করি, এটি হচ্ছে শেষ আয়াত বা তার পরেরটি। আল্লাহ পাক রব্বুল বলছেন যে কাফেররা মনে হচ্ছে তোমাকে কি করবে, লাইউজ লিকুনাকা বিআবসারিহিম, তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আছাড় দিয়ে ফেলে দেবে, মানে এত খারাপ নজরে দেখে, হিংসার নজরে, বিদ্বেষ শত্রুতার নজরে, যে বদনজর লাগিয়ে আছাড় দিয়ে ফেলে দেবে, মেরে দেবে। কিন্তু আল্লাহ পাক হেফাজত করলে মারে কে? লম্মা সানে ও জিকরা, যখন তারা উপদেশ শুনত, মানে কোরআনের কথা শুনত, তখন এত শত্রুতার নজরে দেখতো যে মনে হচ্ছে বদনজর লাগিয়ে দিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবং তারা বলতো ইন্নাহু লামাজনুন, এই মোহাম্মদ হচ্ছে পাগল, পাগল পাগল কি করছে, কে বিশ্বাস করবে পাগল এই ধরনের কথা বলতে পারে, এত সুন্দর ভাষা, আর এত সুন্দর ভাষা অলঙ্কার, আর এত সুন্দর কথা, যাতে দুনিয়ার জ্ঞান রয়েছে, যাতে দিনের জ্ঞান রয়েছে, পরকালের জ্ঞান রয়েছে, যাতে মানুষের চরিত্র গঠন রয়েছে, মানুষের মতো মানুষ গড়ে তোলার শিক্ষা রয়েছে, সেগুলি কি পাগলের দ্বারা কথা হইতে পারে? ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আল্লাহ পাক বলছেন এই কোরআনুল করিম যা তুমি পড়ে শোনাচ্ছি মানুষের সালাম, এটা সারা বিশ্ব জগতের জন্য উপদেশ, বিশ্ব জগতের জন্য উপদেশ, শুধু মক্কার লোকেদের জন্য না, সারা বিশ্ব জাহানের জন্য উপদেশ। আর এ কি পাগলের পক্ষ থেকে হইতে পারে, সারা বিশ্ব জাহানের জন্য উপদেশ পেশ করবে, তা কখনো হইতে পারে না। সুতরাং তাদের কথার দিকে ভ্রক্ষেপ করিয়ে না, ধৈর্য ধারণ করো, এবং তাদের পরিণাম তারা অবশ্যই পাবে, আল্লাহ পাক তাদের শাস্তি অবশ্যই দেবেন, তাদেরকে অবসর দান করছেন যেমন আগের আয়াতগুলিতে বলা হল। এই বদনজর সম্পর্কে যে একটি হাদিস শোনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটি হাদিস বলছেন আল আইন হাক্কুন, মুসলিম শরীফের হাদিস, বদনজর লাগা হচ্ছে সত্য। অনেকে বদনজর স্বীকার করে, আবার নজর কাম করে লেগে যেতে পারে, না না না, এগুলো উদ্ভট কথাবার্তা না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক বলেছেন সুতরাং হক, আমরা টের পাই আর না পাই বা বুঝতে পারি বা দেখতে পারি, মানে অনুভব করতে পারি আর না পারি। ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কাদারা, কোন বস্তু যদি তকদিরকে অতিক্রম করতে পারত, মানে তকদিরকে, তাহলে কোনো কিছু অতিক্রম করতে পারবে না, কারণ আল্লাহ সব জানেন। বদনজর লাগবে, কখন লাগবে, কার লাগবে, কাকে লাগবে তাও আল্লাহ জানেন না, জানেন না। ভবিষ্যতে লাগবে, কোন হাজার সালে কত সালে লাগবে তাও আল্লাহ পাক জানেন, সুতরাং সেটাও তকদির লেখা আছে। সেই জন্য তকদির পাল্টিয়ে যাবেন না, এমন নয় যে বদনজর লেগেছে মানে আপনার তকদিরটা খারাপ হয়েছে, ভালো ছিল আসলে, হ্যাঁ আল্লাহর লহে মাহফুজে ভালো ছিল আর খারাপ হয়েছে, এমন না। আল্লাহ জানেন যে অমুক সালে অমুক মাসে অমুক তারিখে কোন দুশ্মনের শত্রুর বা হিংসুকের বদনজর লাগবে। তো বলছেন নবী সাল্লাম যে যদি কোনো কিছু তকদিরকে অতিক্রম করতে পারত সাবাকাতিল আইন, তাহলে এই বদনজর তকদিরকে পার করে যেত। মানে একজনের বয়স হতো 60 বছর আছে আর বদনজর লাগে তাকে 30 বছরে মেরে দিতে পারে, 40 মেরে দিতে পারে, কিন্তু না এটা হতে পারে না কোনোদিন, সেটাও তকদির। বদনজর লেগে যাওয়াটাও সেটাও আল্লাহ পাকের তকদিরে লেখা আছে, কারণ আল্লাহ পাক ভবিষ্যৎ সবকিছু জানেন। ওয়াইজা উক্তুসুল তুম ফাকসুলু, আর তোমাদেরকে যদি গোসল করতে বলা হয় তো গোসল করে নিয়া, কি অর্থ, অর্থ ব্যাখ্যা করতে হবে। যদি জানা যায় যে কোন ব্যক্তির বদনজর লেগেছে, একটা লোক হঠাৎ করে বা একটা ছেলে হঠাৎ করে ধ্বংস পড়ে গেল, ধ্বংস কেন পড়লো, যখন তার আশেপাশে এই জন্য এই লোকটা এখান থেকে এক্ষুনি গেল, তাহলে বোঝা যাচ্ছে এই লোকটা ছেলেটা দেখতে সুন্দর আর এই লোকের বদনজর লেগেছে। তার ওই লোককে বলা হোক যে এই শোনো, তুমি এসো গোসল করো, গোসল করে শরীরের যে পানিগুলি পড়বে, হ্যাঁ গোসল করা পানি, সেই পানিগুলো দিতে হবে বা সেই পানিগুলো দিয়ে গোসল দিতে হবে ওই ব্যক্তিকে বা ওই ছেলেকে বা ওই বস্তুকে ধুইতে হবে যে বস্তু বা যে ব্যক্তির ওপর বদনজর লেগেছে। তাহলে ইনশাআল্লাহ তাআলা সে বদনজরের যে প্রতিক্রিয়া, খারাপ প্রতিক্রিয়া হয়েছে তা দূর হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এছাড়া বদনজর থেকে, এখনো বদনজর লাগেনি কিন্তু বদনজর থেকে অগ্রিম বেঁচে থাকার উপায়, এ সম্পর্কে এটা জানা জরুরি বেশি, তাই না? বদনজর হয়তো অনেকে আছেন, অধিকাংশ আমরা আছি যে হয়তো সারা জীবন লাগেনি, কিন্তু লেগে যাওয়ার যে আশঙ্কা আছে তাদের থেকে রক্ষার কি উপায়? এই ক্ষেত্রে যখনই আপনি বেরোবেন আপনার ভালো কোনো কিছু নিয়ে, অথবা ভালো ছেলে মেয়েকে নিয়ে, সুন্দর ছেলে মেয়ে বলে কেউ দৃষ্টি পড়তে পারে, হ্যাঁ কেউ হিংসা করতে পারে, অথবা কারো বদনজরই খারাপ আছে লেগে যেতে, হিংসা করেন না তারপরে লেগে যেতে পারে, গাড়ি নতুন গাড়ি নিয়ে বেরোচ্ছেন তাহলে দোয়া করে নেন, ইত্যাদি ইত্যাদি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া পড়তেন সেই দোয়া আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু সাইদ খুদরি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাআউযু মিন আয়ুনিল জান্নি ওয়া আয়ুনিল ইনস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আউযু বিল্লাহি মিন আয়ুনিল জিন্নি ওয়া আয়ুনিল ইনস, আল্লাহ তুমি তোমার আশ্রয় গ্রহণ করছি বা তোমার আশ্রয় কামনা করছি জিনের বদনজর থেকে, মানুষের বদনজর থেকে, এরকম করে বলতেন। সালামা নাযালাতিল মুআওয়াযাতান, যখন এই মুআওয়াযাতান সূরা, মুআওয়াযাতান কোন সূরা বলা হয়, সূরা ফালাক এবং সূরা নাস, এই দুটো যখন নাজিল হয়ে গেল, আখা যাবে হেমা এই দুটি আমল করা শুরু করলো, ও তারা কা মাসু আজালিক, এই তখন আউযুবিল্লাহি মিনাল জিন্নি মিন আইনিল জিন্নি মিন আইনিল ইনস এসব বলা ছেড়ে দিয়ে কোরআনে কারীমের এই দুই সূরা পাঠ করতেন। তাহলে আপনি কবুল করলে আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, এইভাবে আপনি বদনজর থেকে বাঁচার জন্য আপনি ব্যবস্থা নেবেন নিজে অথবা নিজের ছেলে মেয়েদেরকে। ছেলে মেয়েরা আপনি ফুক দিয়ে নেবেন, সূরা নাস ফালাক পড়ে ফুক দিয়ে নেবেন। এছাড়া সূরা ইখলাস রয়েছে, আরেকটি দোয়া রয়েছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, আইনে যে বদনজর আইনের কথা রয়েছে, নিজের জন্য নিজের আত্মরক্ষার জন্য হলে আউযু বলে পড়বেন, আর যদি ছেলে মেয়েদের আত্মরক্ষার জন্য যদি হয় ওদের হেফাজতের জন্য, তো হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়াইযু কুমা বিকালিমাতিল্লাহি তাম্মা, দুইজন ছিল সেজন্য, যদি আপনার ছেলে মেয়ে দুইয়ের বেশি থাকে তো কুম বলবেন, ওয়াইযু কুম বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনি লাম্মা। এই দোয়াগুলি হিসেবে মুসলিম বা দোয়ার কিতাবগুলিতে আছে, মুখস্থ করে নেবেন আর এগুলি আমল করার চেষ্টা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বদনজর থেকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করেন, তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার এবং আখিরাতের অনিষ্ট থেকে যেন বাঁচিয়ে রাখেন। আমিন রাব্বুল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোথায়? জমিতে, ফসলের জমিতে যদি এই জন্য রাখে যে এগুলো বদনজর থেকে বাঁচাবে তাহলে জায়েজ নয় এগুলো, এগুলো যা কিন্তু কিন্তু অনেক সময় রাখে যে এটা দেখলে তাহলে বাদুর মনে করে একটা মানুষই দাঁড়িয়ে আছে বলে পালাবে, ফলে যায় গেছে, নিয়ত নির্ভর করছে, কারণ ওটাকে মনে করলেন যে এর মধ্যে আত্মরক্ষা আছে, আত্মরক্ষা না, পাখি দেখলে অথবা বাদুর দেখলে ভাববে যে একটা লোক দাঁড়িয়ে আছে, মানুষ দাঁড়িয়ে আছে, তখন পালিয়ে যাবে, ঠিক না? এইরকম যদি হয়তো যায় গেছে, কারণ এটা দুর্নীত উদ্ভিদ, পার্থিবত উদ্ভিদ। আর যেটাকে মনে করছে যে না কালো হাঁড়ি দিয়ে রাখবো অথবা আর কিছু দিয়ে রাখবো যেটাতে বদনজর লাগবে না, তাহলে এটা তাহলে পার্থিব মানে যে ব্যবস্থা ওইরকম কিছু না, এটা হচ্ছে তাহলে এমন কিছু যেটা ধর্মীয় ব্যাপার হয়ে যাচ্ছে। আর যে ধর্মীয় ব্যাপার আল্লাহ বলেনি রসুল বলেনি, সুতরাং এটি বিদাত, বরং শিরকে পৌঁছতে পারে এগুলো, এগুলি সুতরাং আর আর ওই জমি ওগুলো পড়বে না, না জায়েজ না, এগুলো বিদাত, কারণ এগুলো তদবির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদবির যেগুলো বলেছেন দোয়া পড়া, সুরা পড়া ইত্যাদি যে দোয়াগুলি পড়া আছে সেগুলি পড়া, এমনকি দোয়া তাবিজ ঝুলিয়ে রাখা গাছে, এগুলো জায়েজ নেই। আমার কাছে আমার গ্রামবাসীর আমের গাছ আমার দেশে খুব বেশি, তারপর লিচুর গাছ, লিচুর গাছ আমের গাছে লিখার জন্য ওই নকশা সুরা মরিয়মের নকশা দিলেই তো, এইসব বিধাত আমাদের দেশে আছে, তাবিজ ঝুলানো শির্ক শুধু বিলতি নয়, সব জায়েজ না। আপনি যখন আপনার বাগানে যাবেন অথবা ফসল ইল্লাহ জমিতে যাবেন তখন মাশা আল্লাহ আল্লাহ ইল্লা বিল্লাহ পড়বেন যখনই ঢুকবেন, আর ওই দোয়াগুলি পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাআমিনকুলি শয়তানি ওয়া হামিনকুলাইনিল লাম্মা, যে দোয়াগুলি আছে সূরা নাস ফালাক পড়বেন, সূরা নাস ফালাক তো সকলের মুখস্থ আছে, আমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এতে বদনজর থেকে পানা চাওয়া হয়েছে। এই আয়াতের অংশটুকুর তাফসীর হচ্ছে হিংসুকের হিংসা থেকে যখন তখন আল্লাহ হিংসা করে বাঁচাও, আর এই চোখ হচ্ছে হিংসুক, যার বদনজর লেগে যায় হিংসুক চোখ, বুঝা গেছে? আয়াতুল কুরসি পড়া হাদিস না, তবে আয়াতুল কুরসি অনেক কাজে লাগে, আয়াতুল কুরসি কোরআনে আয়াত পড়তে পারেন ইনশাআল্লাহ, তবে সূরা নাস ফালাক ইখলাস এই পড়ে ভাই জিজ্ঞাসা করছেন যে সবাই তো দাবি করছে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এই কথা আল্লাহ কোরআনে বলেছেন, প্রত্যেক দল নিজ নিজের মতবাদ নিয়ে খুব খুশি, খুব আমোদ ফুর্তিতে আছে, আমরাই ঠিক কথা আছি। এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দিক নির্দেশনা দিয়েছেন যে তা ধরে থাকলে পথভ্রষ্ট হবে না, তা হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে যা করবেন করবেন না কোরআন এবং হাদিসের দলিল খুঁজবেন, আমা আতাকুম রাসূল ফখুযুহু, নবী সাল্লাম যা দিয়েছেন তা নাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়েছেন কোরআন থেকে দলিল খুঁজেন, কোরআনে কোন জায়গায় কবর মাজার পূজা আছে এখান থেকে শুরু করি, যদি কবর পাকা করা আছে, বরং আপনাদেরকে বারবার ওই হাদিস বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে, লানাতুল্লাহ আলা ইহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহ লানত, ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, এই জন্য তাদের অভিশাপ হয়েছে যে তারা নবীদের কবরগুলিকে সিজদার স্থানে পরিণত করেছিল, পাকা করে ঘর তৈরি করে তারা সেখানে পূজা শুরু করেছে। এইভাবে নবী সাল্লাম উঁচা কবরকে বরাবর করে দিতে বলে, সমতল করে দিতে বলেছে নবী সাল্লামের হুকুম আলী রাজি আল্লাহ তাআলা আনহুকে। কোরআনে কারিমে তাওহীদ ছাড়া শিরক নেই, কোরআনে কারিমে নবীর তরিকা ছাড়া অন্য তরিকা যারা চলবে তাদেরকে জাহান্নামের সংবাদ দেওয়া হয়েছে, আমার ইয়াশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যান লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পর রাসূলের রাস্তা ছেড়ে দিয়ে বলে আমাদের বড়রা করেছে, আমাদের এত বড় হুজুররা জানেন না, অথচ নবীর হাদিস পেশ করা হচ্ছে, নবীর হাদিস পেশ করা হলে মানতে রাজি না, কিন্তু যদি বলেন আমাদের অমুক হুজুরের অমুক পীরের কিতাবে আছে সব বন্ধ হয়ে মানবে, তাহলে এটাই কি হোক, আল্লাহ পাক বিবেক বিবেচনা করার শক্তি দিয়েছেন, তা দিয়ে যাচাই করতে হবে। যদি দেখেন যে আমি কোরআন হাদিসের উপর আছি, দলিল স্পষ্ট, আজকাল মাশা আল্লাহ বাংলায় তর্জমা হয়ে গেছে কোরআন হাদিসের, সুতরাং চোখে কেউ ভুলে দিতে পারবে না, মানে পথভ্রষ্ট কেউ করতে পারবে না, খুব সহজে আপনি মানে সঠিক রাস্তা পেতে পারবেন। একটা যুগ ছিল যে বাংলাতে বিদাতি কিতাব ছাড়া হেদায়তি কিতাবই ছিল না, বিষাদ ফিল্ডি আর ওই খাবনামা জংনামা আর সুলেমানি নকশা তাবিজ তুমারের কিতাব আর নিয়ামুল কোরআন আর মকসুদুল মুমিনিন ধর্মীয় কিতাব মকসুদুল মুমিনিনের ভূতি, এছাড়া ভালো কোন কিতাব ছিল না, যার ফলে পথভ্রষ্ট অধিকাংশ লোকেরাই ছিল। কিন্তু এখন তো আর বলতে পারেন, বাংলায় তর্জমা বোখারির আছে, বাংলায় কোরআনের তর্জমা আছে, বাংলাতে বিভিন্ন সহি কিতাব লেখা হয়েছে, তাফসীর কিতাব আছে, সুতরাং কোরআন এবং হাদিসের দলিল সহ যদি আপনি চলেন তো আশা করি আপনি সঠিক রাস্তার উপর আছেন। এবং এর জন্য বারবারই বলি যে আপনি যদি যাচাই করতে চান কোন আলেমকে তাহলে প্রশ্ন করে দেখবেন, বিদাতি আলিমের লক্ষণ যদি প্রশ্ন করেন যে আপনি যে বললেন যে ওরসে যেতে হবে দলিল একটা হাদিস দেখি, অসন্তুষ্ট হয়ে গেলে হ্যাঁ তুমি কি বুঝবা? কোরআন হাদিস সাধারণ লোক বুঝে না, হ্যাঁ আর না হলে সোজা বলে দেবে তুমি হাবি হয়েছ নাকি, মানে দলিল চাওয়া হচ্ছে ওহাবির লক্ষণ, বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে যে ইনশাআল্লাহ তাআলা যদি আপনি চেষ্টা করেন, আর আমি বারবারই বলি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আপনি দোয়াটা অন্তর থেকে কেন করেন না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তো খুব পড়ছেন নামাজে, কিন্তু দোয়া অন্তর থেকে করেন যে আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখো, তোমার রাস্তা আমি চাই, আমি আমি অন্য কোনো তরিকা চাই না, তোমার তরিকা চাই। ভালো করে আল্লাহর কাছে দোয়া করেন, কেন্দ্রে আপনি কত ছেলে মেয়ে চাইলেন, কেন্দ্রে আপনি কত ধন দৌলত চাইলেন, কেন্দ্রে আপনি কত কি চাইছেন, আর আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কেন্দ্রে চাইতে পারেন না আল্লাহর কাছে, চান আল্লাহ দেবেন, অবশ্যই দেবেন। যে ব্যক্তি আল্লাহকে গালমন্দ দিল সে কুফরি করবে, নিজেরই ক্ষতি করলো। হাদিস আছে যে কোন বান্দা যদি মমিন বান্দা দোয়া করে আর দোয়া কবুল হয়, কোনো বাধা না থাকে, তাহলে নিজের কাপড় উঠিয়ে দেখেন একটু যে দোয়া কবুল হয় বাধা, হারাম খাচ্ছেন অথবা শিরকি আকিদা নিয়ে আছেন, ভালো করে কি যাচাই করে দেখেন কি অবস্থায় আছেন আপনি, হারামের সংমিশ্রণ খাওয়াই থাকলে দোয়া কবুল হবে না। আজকাল করে এত দোয়া করে দোয়া কবুল হয় না কেন? বিশেষ আগের একবার দোয়া করলে একটা দোয়া করলে কবুল হতো কেন? তো হারাম মুক্ত হইতে হবে আর শিরক মুক্ত হইতে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ দোয়া শুনবে। তারপর দোয়া সম্পর্কে নবী বলেছেন দোয়া কবুল হয় তিন তিন স্তরে, একটা হয়তো নগদ নগদ আল্লাহ দোয়া চাইলেন আর দিয়ে দিলেন, আবার কখনো কখনো দেখছেন যে না নগদ নগদ দিলে বান্দার ক্ষতি হবে আল্লাহ জানেন আপনি জানেন না, সুতরাং আল্লাহ বিলম্ব দেন, বিলম্ব দেন অথবা আপনার উপর একটা মুসিবত হয়েছে দিলেন না, ওই জিনিসটাই দিলেন না, আপনার কোনো মুসিবত আসতে যাচ্ছিল ওই মুসিবতটাকে এই দোয়ার বিনিময়ে দূরে সরিয়ে দিলেন, তাহলে এটাও দোয়া কবুল হওয়া হইল। আর তৃতীয় বলা হয়েছে দোয়া আপনার কবুল হয়েছে কিন্তু আল্লাহ আপনাকে দুনিয়াতে দিতে চান না, ছেলে চাইছেন ছেলে নাই, মেয়ে চাইছেন মেয়ে নাই, নিঃসন্তান, আল্লাহ দুনিয়াতে দিতে চান না, হয়তো কোনো বালা মুসিবত দূর করেছেন এর বিনিময়ে, অথবা আল্লাহ আপনাকে আখেরাতে মহাপুরস্কার দিতে চান, দুনিয়াতে আল্লাহ পাক দিতে চান না, আপনাকে এই পরীক্ষা করতে চান। বড় বড় আলেম আছে যাদের ছেলে মেয়ে হয়নি, আল্লামা শেখ সালেহুল ফৌজান সৌদি আরবের এখন প্রায় এক দুই নম্বরের বড় আলেম, তার ছেলে মেয়ে মোল্লা শেখী যে ফিকার কিতাব মাগরিবে পড়ছেন, শেখ মহলি করে মধ্যে তার লেখক এখনো বেঁচে আছেন আমাদের জানি সন্দেহ কয়েকবার এসছেন গত কয়েক বছরে, আমার ছেলে মেয়ে কিছু নেই, তাহলে তাহলে কি আল্লাহকে কি করবে? তারপর আল্লাহ যদি আপনাকে না দিত আপনাকে শুকুর করতো তো আপনার আপনার কিসের দাবি? কোন আপনার আল্লাহর কাছে দাবিতে আছে যে আপনি আল্লাহর ঘরের কাজ করে গেছেন আপনাকে দিতেই হবে? হ্যাঁ শুকুরটাকে মানুষ বানিয়ে দিত আর আপনাকে শুকুর বানিয়ে দিত, তা তো আল্লাহ করেননি, আর আপনার কোনো কিছু আপনি পাননি সে আপনার ত্রুটির কারণে অথবা আল্লাহ পাকে বহু হেকমত রহস্যের কারণে। আপনি জানেন যে ওই খেজুরের ঘটনাতে কি শিক্ষা দেওয়া হয়েছে, একটা একটা ছেলে তারপরেও খেজুর জবাই করে দিলেন, কেন কেন বলা হয়েছে বলেন? এই ছেলেটা সাবালক হইলে ওর বাবা মা নামাজি দিনদার ধার্মিক ছিল দুটোকে কাফর বানিয়ে দিত, এত শয়তানের শয়তান হইত, এই শয়তান ছেলেকে এখনই মেরে দেয় ভালো। আপনার একটা ছেলে মরে গেলে তো আপনি আল্লাহকে গাল শুরু করবেন, কিন্তু আপনি তা ওই হেকমতটা যদি খেজুরের ঘটনা হেকমতটাকে সামনে রাখতেন কখনো আল্লাহর উপর অসন্তুষ্ট হইতেন না, এতেই কোন রহস্য আছে, আল্লাহ ভালো জানে। আর আপনার যদি ভালো ছেলে আর আল্লাহ পাক নিয়ে নেন তো আল্লাহ দিয়েছেন আল্লাহ নিন, আপনাকে এক হাজার এলে আমি ধার দিয়েছি এক মাস পরে চাইছি দেবেন না নাকি? আল্লাহ পাক আপনাকে আমারও দিয়েছেন আপনার ছেলে আপনি চাইছেন ফিরিয়ে দাও দেবেন না? এই উদাহরণ দিয়ে মহাত্মা মালিকের হাদিসে সান্ত্বনা দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে যার স্ত্রী মারা গিয়েছিল। এগুলো জাহেল মূর্খদের কাজ, এবং নিজে কুফরি করলো, তার নিজেকে সর্বনাশ করলো, তার ইমান সর্বনাশ করলো, সে কারো ক্ষতি ফালাইয়া দুর আল্লাহ, সে না আল্লাহর ক্ষতি করতে পারবে না আমাদের ক্ষতি করবে, সে নিজেরই ক্ষতি করবে, যে আল্লাহকে গালমন্দ দেবে। তবর রাস্তা খোলা আছে, আল্লাহ যদি তৌফিক দেয় আল্লাহ যদি দেখেন তার অন্তর বাঁকা তবাও দেখবেন আল্লাহ বা কেমন তোবা, যদি আন্তরিকতার সাথে তবা হয় তো আল্লাহকে ফোর নাই ইনশাআল্লাহ, আল্লাহ শির কুফরি অপরাধ আর আল্লাহর সামনে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা যদি মাফ করতে পারেন আল্লাহকে গেল আল্লাহ মাফ করতে পারেন। বেশ কিছু ভাইরা দোয়া চেয়েছেন আপনাদের কাছে আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ রাখেন, এক ভাই অসুস্থ আছেন দোয়া চেয়েছেন ওই ভাইরা, আর আরেক ভাই দেশে যাবেন আল্লাহ পাক যেন হেফাজতে রাখেন দিনের দাওয়াতের তৌফিক দান করেন দোয়া চেয়েছেন আপনাদের কাছে আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহর কোরআনের আয়াতের কসম করা যাবে কিনা এই প্রশ্ন, এই প্রশ্নের উত্তর একটু ভালো করে শুনতে হবে। আল্লাহর কোরআনে করিম, যদি কোরআনে করিমের কসম মানে কোরআন আল্লাহর বাণী এই হিসাবে এই নিয়তে কসম করেন, তাহলে আল্লাহর কোরআন মখলুক নয় বরং আল্লাহর গুণ। যেমন রহমানের কসম করা যাবে, গাফফারের কসম করা যাবে, খালেকের কসম করা যাবে, আমি খালেকের কসম করছি, রবের কসম করা যাবে, আল্লাহ পাকের গুণবাচক নাম, ঠিক তেমনি আমি কালামুল্লাহর কসম করছি, আল্লাহর আয়াতের কসম করছি, তাহলে জায়েজ, কারণ আল্লাহর গুণ, আল্লাহর আয়াত হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর গুণ। আর যদি বলেন কোরআনের কসম করছি মানে কোরআনের কপির কসম করছি, তাহলে জায়েজ নয়, কারণ কোরআনের কপি হচ্ছে কাগজ পেপার, আর এটা মখলুক সৃষ্টি, কোন ফ্যাক্টরিতে কাগজগুলো তৈরি হয়েছে তারপরে তাতে প্রিন্ট হয়েছে, বুঝতে পারলেন? তাহলে যদি কেউ কোরআনের শপথ করে তাহলে জায়েজ নয়, কিন্তু যদি মানে কোরআন মানে কালামুল্লাহর আমি কসম করছি তাহলে জায়েজ, কালামুল্লাহ আল্লাহ পাকের গুণ, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালাম আল্লাহ কালাম করেছেন, কথা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক কথা বলেছেন, সুতরাং আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাকের নামের যেমন কসম করা যাবে তেমনি গুণের কসম করা যাবে। ইঞ্জেকশনের মাধ্যমে বাচ্চা নেওয়া বড় সমস্যার বিষয়। প্রথম কথা, এই রাস্তায় যেন না, এই রাস্তা খুব মানে ভেজাল যুক্ত। আল্লাহ পাকের কাছে দোয়া করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দেন ভালো কথা, এক স্ত্রীতে না হয় আপনি মাশা আল্লাহ খুব ভালো আছেন, আপনার স্ত্রীর মধ্যে ব্যাধি তার কারণে বাচ্চা হচ্ছেন, আর একটি বিয়ে করেন, সম্মত সম্মত কাজ করেন, দুটো তিনটি চারটি বিয়ে করা আল্লাহ পাক জায়েজ করেছেন, কিন্তু ন্যায় বিচার করতে হবে, ইনসাফ করতে হবে, সুবিচার কায়েম করতে হবে, জুলুম করলে কাল কিয়ামতে আসামির কাঠগড়ায় হাজির হবেন, এই পরামর্শ দেব। তারপরে যদি কেউ টিউবের বাচ্চা নেই, তাহলে এই বাচ্চায় যদি কনফার্ম হয় যে স্বামীরই বীর্য আছে তাহলে জায়েজ, আর যদি সামান্য সন্দেহ থাকে তাহলে জেনা, সামান্য সন্দেহ থাকে, আর যারা এসব কাজ করে তারা আল্লাহকে ভয় করে না, পরে করে চিন্তা করে না। আমার শ্বশুর এলাকায় দিনাজপুরের কথা বলছি, সে এলাকায় এক বাড়িতে তার স্ত্রীও ফর্সা আর তার স্বামীও ফর্সা, আর মেয়ে হয়েছে টিউবের মেয়ে জন্মেছে, আবার কালো সাঁওতাল, বোঝেন কিনা যারা উত্তরবঙ্গে তারা বোঝেন, সাঁওতাল চুপচুপে কালো, একবারে কালো, এত মেয়ে কালো, টিউবের বাচ্চা এত কালো কি করে হইল, ওই হসপিটালে গিয়েছে, কোন কালোর যে বীর্য দিয়ে আল্লাহ পাক জানে। সুতরাং এই হচ্ছে জেনা, অলমাই কেরাম বেশ কিছু শর্তের সাথে এরকম যদি হয় তো জায়েজ করেছেন, কিন্তু এখানে যেহেতু খুব বিপদ আছে, খাতরা আছে, সেজন্য ওই রাস্তা যেতে নিষেধ করব। অবৈধ অর্থ এবং সুদের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানিয়েছে। আমরা শুনেছিলাম যে ভারতের বিহার স্টেটে একটা বড় ডাকাত ছিল, যে ওই মোটরসাইকেল নিয়ে ডাকাতি ছিনতাই করত, ছিনতাই করে মোটরসাইকেল টান দিয়ে চলে গেল, এককালে করত আর করে সব টাকা পয়সা গরিব মিসকিনকে দান করত, তো এইরকম কাজ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য লাভ গুনাহর দ্বারা হয় না, একটি কায়দায় জেনে রাখেন, শরীয়ত নীতিমালা, আল্লাহ পাকের কুরবাত মানে নৈকট্য লাভ গুনাহর মাধ্যমে হয় না। সুদের টাকা, ঘুষের টাকা দান করা, দান করা আল্লাহ নৈকট্য লাভ, কিন্তু হারাম দিয়ে হবে নৈকট্য লাভ? হবে না। সুতরাং হারাম পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করলে নেকি পাবে না, ও গুনাহগার, যে হারাম খেয়েছে সুদ খেয়েছে সুদ করেই থাকবে, ঘুষখোর ঘুষখোরই থাকবে, এবং ঘুষ খাওয়া সুদ খাওয়ার জন্য জাহান্নামে যাবে। আর যারা জানে না লোকটির হালালও ইনকাম আছে হারামও ইনকাম আছে, তারা নিতে পারে, নিয়েছে, কিন্তু যদি দেখা যায় লোকটির সমস্ত ইনকাম হারাম তাহলে নেওয়া যায় না। একটা লোকের সবকিছুই ইনকাম যদি হারাম হয় মানে সুদের কারবার ছাড়া আর কোনো কারবারই নাই, তাহলে তার কাছ থেকে